بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله مولانا العظيم میرے محترم دوستوں اور بزرگوں اس امت کو اللہ رب العزت نے مزاج براہیمی پر پیدا کیا ہے دنیا کے اندر کم و بیش 1,24,000, 40,000, 1,70,000 اور 2,00,000 یہ مختلف اعداد کتابوں میں لکھے ہوئے ہیں اتنی امتیں دنیا کے اندر آئی ہیں انبیاء علیہم الصلوۃ آئے ان کی امتیں آئیں ان تمام امتوں میں تنہا یہ امت ہے جس کو ملت ابراہیمی کہا گیا ہے اور امت مرحوم کہا گیا ہے تنہا یہ امت ہے کہ اللہ نے جسے صرف عبادت کے لیے نہیں بلکہ پوری روئے زمین کے اوپر مشرق سے لے کے مغرب تک اور شمال سے لے کے جنوب تک پوری روئے زمین کے اوپر صحراؤں میں ہواؤں میں دریاؤں میں فضاؤں میں اللہ کے دین کی خاطر دھکے کھانے اور قربانیاں دینے کے لیے اس کو پیدا کیا گیا ہے عبادت بھی کرنی ہے اور عبادت کی محنت پوری روئے زمین کے اوپر کائنات کے ہر گوشے میں اللہ کی فرمبرداری ہونے لگے اور ذرے ذرے پر اللہ کی حکمرانی کا پرچم لہرائے اس محنت کے لیے اللہ رب العزت نے ان 2,00,000 امتوں میں سے تنہا اس امت کو اپنے کرم سے پیدا کیا ہے کہ جس کے اندر ہمیں اور آپ کو بھی اللہ نے اپنے فضل سے پیدا کیا ہے نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد আমার প্রথমে আল্লাহ তাআলা হামদ ও সানা পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেন এরপরে কোরআনে কারিমে থেকে একখানা আয়াত উনি তেলাওয়াত করেন এরপরে বলেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে অর্থাৎ আমাদেরকে মিল্লাতে ইব্রাহিমের উপরে পায়দা করছেন ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন ছিল ওই দিনের উপরই আল্লাহ তাআলা আমাদেরকে পায়দা করছেন বলেন যে দুনিয়াতে ইতিপূর্বে প্রায় 1,24,000 অথবা 1,40,000 বা 1,70,000 বা 2,00,000 উম্মত কমবেশি এই 2,00,000 উম্মত এই দুনিয়াতে আসছে এরা সকলেই কোন না কোন নবীর উম্মত ছিলেন অনুসারী ছিলেন তার মধ্যে থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে বাছাই করছেন একমাত্র মিল্লাতে ইব্রাহিমের উপরে তৈরি করার জন্য মানানোর জন্য যে উম্মতকে উম্মতে মরহুমা বলা হয়েছে যাদের উপরে আল্লাহ তাআলার রহমকে অবতারিত করা হয়েছে এই উম্মতকে শুধুমাত্র নিজের ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠান নাই বরং এই উম্মতকে আল্লাহ তাআলা এই জন্য দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার প্রতিটা কোনায় কোনায় পাহাড়ে পর্বতে জঙ্গলে নদীতে খালে বিলে যেখানেই মানুষ যেখানে জনগণ জনবসতি পাওয়া যাবে সেখানে এই দিনের দাওয়াত লাগানো এই দিনকে পৌঁছানো এই দিনের আলোচনা করা যার দ্বারা আকাশ বাতাস সর্বদা সর্বত্র গুঞ্জন করতে থাকবে এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে পাঠাইছেন এই কথাটা আমাদের স্পর্শ আমাদের সামনে থাকা উচিত জানা উচিত যে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে নিজের যার যার ইবাদত করার জন্য পাঠান নাই বরং সারা দুনিয়াতে যেখানে আল্লাহ তাআলা বান্দা বসবাস করে তাদের পর্যন্ত আল্লাহ তাআলার দিনকে পৌঁছে তারাও যাতে আল্লাহ তাআলার দিন অনুযায়ী জীবনযাপন করতে পারে এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। মিজান ইব্রাহিমী কা মফহুম দোস্তো ইয়ে হে কি আল্লাহ কে হর হুকম কো হর হাল মে পুরি বশাসত কে সাথ বগৈর কিসি জবর ও ইকরাহ কে আল্লাহ কি রজা কে খাতির পুরা করনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নে জব জব আল্লাহ কা জো ভি হুকম আয়া হে আগ মে কুদনে কা হুকম হুয়া তো আগ মে কুদে জা রহে হ্যায় اور وہ بھی نہیں کسی مجبوری میں کوئی جبر کیا جا رہا ہو نہیں اللہ کا حکم ہے ہمیں اللہ کے حکم کے سلسلے میں کسی قسم کا کوئی ہمارے اوپر اثر نہیں ہے کہ ہم کسی دوسرے کی مدد تلاش کریں کوئی دوسرا ہماری آ کے مدد بلکہ مدد کرنے والے مدد کرنے آئے جبرائیل میکائیل عزرائیل اسرافیل آئے اپنی اپنی مددوں کو لے کر کے آئے فرشتوں کو لے کر کے آئے ইব্রাহিম ইজাজত দো আম্মা ইলাইকা ফারাজ ইব্রাহিম হমনে পহলে দিন কাহা থা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইস কায়নাত কে আন্দর মশরিক সে লেকে মাগরিব তক শুমাল সে লেকে জুব তক জো কুছ ভি আল্লাহ কা গায় জিস শকল মে ফাইলা হুয়া হে সব আল্লাহ কা বানায়া হুয়া হে اور جتنا اللہ کا بنایا ہوا ہے ہر لمحہ سارا کے سارا اپنی ہر حرکت و سکون کے اندر اللہ کا محتاج ہے پہلے دن ہم نے کہا تھا کہ ہم نے ان سارے محتاجوں سے اپنی نظر کو ہٹا کر کے اپنے اللہ کی طرف کر لیا ہے جبرائیل تم بھی محتاج ہو میکائیل عزرائیل اسرافیل تم سب محتاج ہو اور ہمیں تم محتاجوں کی کوئی ضرورت نہیں ہے حسبی اللہ و نعم الوکیل جبرائیل ہمارے لیے ہمارا اللہ کافی ہے اما الیک فلا اما الیک فلا اما الیک فلا تم میں سے ہمیں کسی کی ضرورت نہیں ہے ہم تو اللہ کا حکم اللہ جلانا چاہتا ہے تو جبرائیل ہزار مرتبے جلنے کو تیار ہے اور جبرائیل اتنا یاد رکھو کہ اگر اللہ ہمیں جلانا چاہتا ہے تو ہم ہزار مرتبے جلنے کو تیار اور بچانا چاہتا ہے وہ اللہ بذات خود بچائے ہمیں اپنے اور اپنے اللہ کے بیچ میں جبرائیل تمہارا واسطہ بھی منظور نہیں ہم براہ راست انی وجہت وجہ للذی فطر السماوات والارض ہمیں اب اس کے بعد کسی تعلق کی ضرورت نہیں ہے بے خطر کود پڑا آتش نمرود میں اس عقل ہے میں تماشائے لبے بام ابھی میرے محترم دوست اور بزرگوں আমরা অনেকবার এই কথাটা শুনতেছি কোরআনের মধ্যেও আছে যে আমাদেরকে মিল্লাতে ইব্রাহিমের উপরে সৃষ্টি করা হয়েছে বলে যে এই কথাটার মতলব কি এই কথাটার উদ্দেশ্য কি এই কথাটার ব্যাখ্যা কি এই কথাটার ব্যাখ্যা হল যে মিল্লাতে ইব্রাহিমের ব্যাখ্যা হল যে আল্লাহ তাআলার যখনই যে কোনো হুকুম আমাদের জন্য আসে ওই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমকে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে কোন রকমের কোনো কারো পক্ষ থেকে কোনো দাবাও কারো পক্ষ থেকে কোনো জবরদস্তি হুমকি ধামকি বেঁধে রেখেই শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম হওয়ার কারণে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য ওই হুকুমটাকে পুরা করার কিছু জন্য লেগে যাওয়া কোন রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া সন্দেহ সন্দিক্ষণ ছাড়া আল্লাহ তাআলার হুকুমকে সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে পুরা করার জন্য প্রস্তুত হয়ে যাওয়া এবং পুরা করে দেওয়া এটি হল মিল্লাতে ইব্রাহিমের ব্যাখ্যা। আমরা এই কথাটা সকলেই জানি শুনছি যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সিদ্ধান্ত ছিল ইব্রাহিম আলাইহিসসালাম সিদ্ধান্ত নিয়েছিলেন যে আল্লাহ তাআলা যখন যে হুকুম আমার জন্য আসবে আমি আল্লাহ তাআলার ওই হুকুমকে আমি পুরা করব আমার দৃষ্টিকে সব কিছুর থেকে আমি ফিরিয়ে নিলাম একমাত্র আল্লাহ তাআলার জাতের উপরই আমার দৃষ্টিকে আমি নিবদ্ধ করলাম সমস্ত মখলুক থেকে আমি নারাজি জাহির করে আল্লাহ তাআলার ফয়সালার উপরই আমি আমার সন্তুষ্টিকে আল্লাহ তাআলার ফয়সালার উপরই আমি সন্তুষ্ট হয়ে গেলাম ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আল্লাহ তাআলার হুকুম যদি হয় যে আগুনে লাফায় পড়া আগুনে ঝাঁপায় পড়া আমি আগুনে ঝাঁপায় পড়ার জন্য তৈরি এই ঘটনা আমরা সকলেই শুনছি যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালায় পোড়ায় সারখার করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করার জন্য নমরুদ সে বিশাল আগুন জ্বালায়। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলার সিদ্ধান্ত নিল এবং ফেলা হইতেছে। এই মুহূর্তে জিবরিল আলাইহিসসালাম আসলেন বড় বড় ফেরেশতাদেরকে নিয়ে, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল সহ বড় বড় ফেরেশতাদেরকে নিয়ে আসলেন। তো তারা বললেন যে হে ইব্রাহিম, বলেন আপনার জন্য কি করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন যে জিবরিল, তুমি জানো আমি আমার সিদ্ধান্ত জীবনের জন্য আমার সিদ্ধান্ত নিয়ে নিছি, জীবনের জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে আল্লাহর হুকুমটাকেই পুরা করব, আর যদি কিছু চাইতে হয় আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ ছাড়া অন্য কারো দিকে আমি মুখ ফেরাব না, কারো কাছে নিজের সাহায্যের জন্য কোন মুখ জবান খুলব না। দেখো জিবরিল, তুমি এবং তোমার সাথী যারা আছে তারা এবং দুনিয়াতে যত মখলুক যা কিছু দৃষ্টিগোচর হইতেছে সব কিছু হইল মখলুক, যে কোনো আকৃতিতে থাকুক না কেন সব মখলুক, পশুর আকৃতিতে থাকুক, পাখির আকৃতি থাকুক, সাপ বিচ্ছুর আকৃতিতে থাকুক, হিংসাত্মক জানোয়ারের আকৃতি থাকুক, ফেরেশতার আকৃতিতে থাকুক, বলে যে আল্লাহ তাআলা যা উনি বলেন যে আল্লাহ তাআলা ছাড়া যা আছে সব হইল আল্লাহ তাআলার মখলুক। আর মখলুক মানে হইল মোহতাজ, মোকাবেক্ষী, যে নিজের থেকে কিছু করতে পারে না, আল্লাহ তাআলা যা, আল্লাহ তাআলা যা করান তাই তাকে করতে হয়। বলে যে জিবরিল, তুমি মর্যাদা তোমার অনেক বড়, কিন্তু তুমিও মখলুক বিদায়, তুমিও আল্লাহ, তুমিও মোহতাজ। আমি কোন মোহতাজের কাছ থেকে কোন সাহায্যের আশা করি না, আমি কোন মোহতাজের সাহায্য আমি নিতে রাজি নই, আমি কোন মোহতাজের থেকে আমি কোন সাহায্য নেব না। পরিষ্কার বলে দিলেন যে আম্মা ইলাইকা ফালা, আম্মা ইলাইকা ফালা, তোমার পক্ষ থেকে কোনো সাহায্যের আমার দরকার নাই, আমি তোমার কোনো সাহায্যের প্রত্যাশা করি না। আমি কি, আমি তো হলো হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আল্লাহ যদি আমাকে জ্বালাইতে চান আমি হাজারবার জ্বলতে তৈরি আছি, আমি হাজারবার জ্বলতে তৈরি আছি, কিন্তু তোমার সাহায্য নিয়ে আমি বাঁচতে চাই না। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা আমাকে সরাসরি সাহায্য করেন ওই সাহায্য নিয়ে আমি বাঁচতে চাই, ওই সাহায্য আমার জন্য যথেষ্ট, আর না তো আমার কাছে বেঁচে থাকা, জ্বলে যাওয়া আল্লাহ তাআলা ইচ্ছা অনুযায়ী আমার কাছে সমান। বললেন মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিসসালাম স্পষ্ট করে বলে দিলেন এইটি হল মিল্লাত ইব্রাহিমি, যে সমস্ত মখলুকের থেকে নিজের দৃষ্টিকে সরায় একমাত্র খালেক আল্লাহ তাআলা, তার দিকে নিজের দৃষ্টিকে নিবদ্ধ করা এবং সমস্ত আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা সবকিছু আল্লাহ তাআলার কাছেই সীমাবদ্ধ রাখা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আর আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার জন্য অত্যন্ত আনন্দ চিত্তে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার জন্য তৈরি হওয়া, কারো পক্ষ থেকে কোন জোরাজুরি প্রেশার, এই সবকিছুকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ তাআলার হুকুম হওয়ার কারণেই ওটাকে পুরা করার জন্য সিদ্ধান্ত নিয়ে রাখা, এইটি হল মিল্লাতে ইব্রাহিমি। হমারে ওজুদ কা হর জুজ ওর সর সে লেকর পায়ের তক কে হমারে তমাম আজা ওর জওয়ারে, হাত হ্যায় পায়ের হ্যায় জুবান হ্যায় আঁখে হ্যায় কান হ্যায় দিল হ্যায় দিমাগ হ্যায় ওর ইন সব তমাম আজা কি হরকতে ওর ধড়কনে, দিল ওর উসকি তমাম তর ধড়কনে, আঁখে ওর উনকা দেখনা, জুবান ওর উসকা বোলনা, হাতো কা হরকত মে আনা, পায়রো কা চলনা, দোস্তো ওর বুজুর্গো ইয়ে সব হমারা জো কুছ ভি হ্যায় সর সে লেকর পায়ের তক সব আল্লাহ কে লিয়ে, ইন্ন সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হম সর সে পায়ের তক কা হমারা ওজুদ ইস কায়নাত কে আন্দর আল্লাহ কে দীন কি সরসবজি ও শাদাবি কে লিয়ে হে, কানত হায়াতুহুম লি হায়াতি দীন ওয়া কানত মামাতুহুম লি হায়াতি দীন, হমারা জিন্দা রহনা ভি দীন কি জিন্দগি কে লিয়ে ওর হমারি মৌতে ভি দীন কি জিন্দগি কে লিয়ে, হমে তো ইস মিজাজ কে উপর পয়দা কিয়া গয়া হ্যায় বলকি পয়দা কিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম নে তো হামকো মাঙ্গা হ্যায় কি জিনকে মিজাজ কে উপর হামে পয়দা কিয়া গয়া, জিস হাল মে জিস ওয়াক্ত জো হুকম হো জায়ে আল্লাহ কে হুকম কো বগৈর কিসি দরেক কে পুরা করনা হ্যায়, বচ্চে কো মৌত কে মুহ মে ডাল দিয়া জায়ে, বচ্চে কো ওর মা কো আল্লাহ কা হুকম পুরা হোনা হ্যায়, আগ মে কুদ জায়ে আল্লাহ কা হুকম পুরা হোনা হ্যায়, বচ্চে কে গলে কে উপর ছুরি চালানে কা ওয়াক্ত আ জায়ে ও ভি পুরা হোনা হ্যায়, সহরা মে ডালনে কে বাদ জব আপনে মুলক সে জাহাঁ ইয়ে মেহনত কর রহে থে আল্লাহ কে দীন কি সরসবজি ও শাদাবি, ওয়াহাঁ পর আল্লাহ কা হুকম মিল রহা হ্যায় জিবরাইল, جاؤ ہمارے خلیل یعنی حضرت ابراہیم سے کہو کہ اللہ کے دین کی محنت کے سلسلے میں کوئی کسی قسم کا وسوسہ دل کے اندر نہ آنے پائے اور کسی دوسرے کا تعلق اور دوسرے کی محبت حائل نہ ہونے پائے. اس لیے اپنے بیوی بچے کو لے جا کر کے ایک ایسے میدان میں چھوڑو جس کو بواد غیر دی ذرائع ان دبیتی کل محرم کہا گیا. چنانچہ بچے کو علیحدہ کرایا. حضرت ابراہیم علیہ السلام و سلام بیوی اور بچے کو لے کر کے چلے ہیں حضرت جبرائیل کے پیچھے پیچھے. جہاں کوئی سرسبز و شاداب مقام آتا تو حضرت ابراہیم پوچھتے کہ جبرائیل کیا یہاں بچے کو چھوڑنا ہے؟ ہاں نہیں آگے چلو. اور آگے چلے کوئی سرسبز و شاداب مقام آیا یہاں چھوڑ نہیں نہیں آگے چلو چلتے رہو. یہاں تک کہ جب اس چٹیل میدان میں بواد غیری تھی ذرائع ان دبیتی کل محرم جب وہاں پہنچے ہیں آسمان سے آگ برساتا ہوا سورج اور زمین سے آگ ولتی ہوئی ریت. نہ آدم نہ آدمزاد نہ معقولات نہ مشروبات نہ زندگی اور نہ شروما کا کوئی تصور. چاروں طرف پہاڑ. ایسے میدان میں جب پہنچے حضرت جبرائیل نے کہا کہ ابراہیم بیوی اور بچے کو یہاں چھوڑو. حضرت ابراہیم جبرائیل یہاں تو زندگی اور نشو و نما کا تصور بھی نہیں یہاں چھوڑ دیں. ہاں ہاں یہاں چھوڑو اور جلدی چلو دیر نہیں. یہاں تک کہ حضرت حاجرہ سے دو تسلی کے بول کہنے کا بھی موقع نہیں دیا جا رہا ہے. چلو چلو جلدی. حضرت حاجرہ سوچتی رہی کہ ابراہیم اتنے پتھر دل تو نہیں تھے آخر کیا بات ہو گئی چھوڑ کے چلے جا رہے ہیں کوئی بات بھی نہیں پوچھ رہی ہیں ابراہیم یہاں کیوں چھوڑ کے جا رہے ہو؟ کوئی جواب نہیں. دوبارہ سہبارہ میں کہا حاجرہ کوئی باپ اتنا پتھر دل نہیں ہوگا جو اپنی اولاد کو موت کے منہ میں ڈال کے جائے. کوئی شوہر اتنا کٹھور نہیں ہوگا جو اپنی پاکیزہ بیوی کو موت کے حوالے کر کے جائے. حاجرہ اللہ کا حکم یہی ہے. اب جب انہوں نے یہ سنا کہ اللہ کا حکم یہی ہے تو کہنے لگے کہ حاج ابراہیم اگر اللہ کا حکم یہی ہے تو پھر جاؤ ہمیں تمہاری کوئی ضرورت نہیں. جو خدا تمہارے ساتھ رکھ کر کے ہماری پرورش کر سکتا ہے وہ خدا ایسا قادر ہے کہ تمہارے بغیر بھی ہماری پرورش کرنے پہ اسے پوری قدرت. جاؤ ہمیں تمہاری کوئی ضرورت نہیں. ادھر حضرت جبرائیل ابراہیم جلدی چلو بچے کو اور بیوی کو ذہن سے نکال دو اس کی پرورش کے بارے میں بے فکر ہو جاؤ. اس لیے کہ تم جس بیوی اور بچے کی پرورش کے لیے ابراہیم تم جس بیوی اور بچے کی پرورش کے لیے فکر مند ہو اور ان کی موت و حیات کا مسئلہ تمہیں گھیرے ہوئے ہے تو اتنا سمجھ لو ابراہیم یہ بیوی اور یہ بچہ اس کی پرورش تمہارا اللہ تم سے اچھے طریقے پر کرنا جانتا ہے. تم کیا پرورش کرو گے؟ تمہیں تو قدم قدم پر اسباب کی اور چیزوں کی ضرورت پڑے گی. اللہ وہ اللہ ہے کہ جو پرورش بھی کرتا ہے اور جس سے پرورش کرنا ہے اسے پیدا بھی کرتا ہے. میرے محترم دوست اور بزرگو انہیں بولیں جی جا ہمارے شریر کا یہ شریر مدد ہزار انگ پرتنگ آسے এবং হাজারো এক প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আলাদা আলাদা আছে. বলেন যে আমাদের এই শরীর আর আমাদের শরীরের অঙ্গ হাত পা চোখ নাক কান দিল দিমাগ বড় বড় অঙ্গগুলো এই হাতের হাতের দ্বারা ধরা পায়ের দ্বারা চলা চোখের দ্বারা দেখা দিমাগ দিয়ে চিন্তা ভাবনা করা অন্তরে সিদ্ধান্ত নেওয়া বলেন যে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই হইতে হবে. ইব্রাহিম আলাইহিস সালামের সিদ্ধান্ত এটাই ছিল যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন. আমার সবকিছু আমার জানি ইবাদত আমার মালি ইবাদত আমার জীবন আমার মরণ এই সবকিছুই আল্লাহ তাআলার জন্য. বলেন যে ওনাদের জীবনও ছিল দিনের জন্য দিনের দিনকে জীবন্ত করার জন্য ছিল ওনাদের জীবন ওনাদের মৃত্যুও ছিল দিনকে জীবন্ত করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য. বলেন যে মেরে মহতরাম দোস্ত বুজুর্গ এটা তো ছিল ইব্রাহিম আলাইহিসসালামের সিদ্ধান্ত। ইব্রাহিম আলাইহিসসালাম একটু ব্যস্ত হয়ে গেলেন, ওনার ঘরে যখন সন্তান জন্ম হইল, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিসসালামকে বললেন যে এই সন্তানের কারণে একটু আমার থেকে অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে, এটা আমার কাছে পছন্দের না। হে জিবরিল, তুমি যাও ইব্রাহিমকে নিয়ে যাও, তার সন্তান থেকে তাকে তুমি আলাদা করে দাও, এমন জায়গাতে তুমি নিয়ে যাও, জায়গা জিবরিল আলাইহিসসালামকে দেখাই দিলেন যে ওই জায়গাতে তুমি নিয়ে যাও, যে জায়গাটার পরিচয় কোরআনের ভাষায় বলা হয়েছে গাইরি যে জারাইন, একটা বাজা জমিন, যেই জমিনে উৎপাদনের কোন ক্ষমতা নাই। সেই জায়গাটা কোথায়? এন্দা বাইতিকাল মুহাররম, আল্লাহ তালার ঘরের কাছে। জিবরিল আলাইহিসসালাম আল্লাহর হুকুম পাওয়া মাত্র চলে আসলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে চলো, চলেন ইব্রাহিম আমার সাথে চলেন, আপনি হে আল্লাহর নবী আল্লাহর খলিল, আপনি আমার সাথে চলেন, আপনার বিবি আর সত্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে চলেন। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ইব্রাহিম আলাইহিসসালাম তো জীবনের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন যে আল্লাহ তাআলা যা বলবেন তাই উনি করবেন, এর মধ্যে বিন্দু মাত্র কমবেশি উনি করবেন না। আগুনে ফেলার সময় আগুনের যদি ঝাঁপায় পড়তে বলেন তো আগুনে ঝাঁপায় পড়বেন, বাচ্চাকে যদি ওই বাজা জমিনে ফেলে রেখে আসতে বলেন সেখানে রেখে আসবেন, যদি বাচ্চাকে নিজের ছুরি দিয়ে জব করার হুকুম আসে ওই বাচ্চাকে নিজের ছুরি দিয়ে জব করে ফেলবেন, কোন রকম কোন দ্বিধা উনি করবেন না। এটা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের একমাত্র সিদ্ধান্ত। ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের শিশু পুত্র হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে জিবরিল আলাইহিসসালামের পিছনে পিছনে রওনা দিলেন। জিবরিল আলাইহিসসালাম আগে, ইব্রাহিম আলাইহিসসালাম পরিবার সহ পিছনে, যেইতে যেইতে যেইতে যেইতে অনেক দূরে পৌঁছার পরে যেখানে কোনো ফলমূল শাকসবজি সবুজ শ্যামলময় ভরপুর এরকম কোন জায়গা উদ্যান উনি দেখতেন, তো ইব্রাহিম আলাইহিসসালাম জিবরিল আলাইহিসসালামকে বলতেন যে ভাই জিবরিল, এখানে কি রেখে যাওয়ার কথা? বলে যে না, আগে চলেন। আবার কতদূর যাওয়ার পরে এরকম কোন উদ্যান নজর আসতো, বলতেছে ভাই জিবরিল, এখানে কি রেখে যাওয়ার কথা? বলে যে না, আগে চলেন। এইভাবে যাইতে যাইতে সমস্ত গাছপালা বৃক্ষলতা বেষ্টিত সবুজ শ্যামলিমা উদ্যান যেগুলো ছিল সব পার হয়ে গেল। এখন ইব্রাহিম আলাইহিসসালাম প্রবেশ করলেন, যেহেতু মুলকে শামের মানুষ ছিলেন, মুলকে শাম সবকিছু তো ভরা দেশ, ওখান থেকে যখন ওই মরু অঞ্চলে উনি প্রবেশ করলেন, ওই আরবের মরু অঞ্চলে প্রবেশ করলেন, যেখানে শুধু বালি আর বালি, যেখানে শুধু পাথর আর পাথর, যেখানে পাহাড় আর পাহাড়, এই বালু পাথর পাহাড় ডেঙ্গা ইব্রাহিম আলাইহিসসালাম চলতে লাগলেন হযরত জিবরিল আলাইহিসসালামের সাথে। এক জায়গাতে এসে পড়লেন, উপস্থিত হইলেন, জায়গাটা এমন রৌদ্র না, মনে হইতেছে যে সূর্যের থেকে আগুনের গোলা নিক্ষেপ হইতেছে, বালু না, মনে হইতেছে যে আগুনের টুকরা ছড়ায় আছে, আগুনের কণা ছড়ায় আছে। তাই জিবরিল আলাইহিসসালাম বললেন যে ইব্রাহিম, আপনার সন্তান, আপনার স্ত্রী এবং আপনার সন্তানকে এখানে রেখে যেতে হবে, এটি আল্লাহ তাআলার হুকুম। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে ভাই জিবরিল, এইখানে না কোনো গাছপালা, না কোনো খাওয়া দাওয়া, না কোনো পানির ব্যবস্থা, না পাশে কোনো জনমানব, এখানে কিছুই নাই, এইখানে এখানে রেখে যাওয়ার হুকুম। বলে যে আর কথা বলেন না, এইখানেই রাখেন, দ্রুত এখান থেকে কেটে পড়েন, দ্রুত কেটে পড়েন। ইব্রাহিম আলাইহিসসালামকে এতটুকু সময় দিতেছেন না, এতটুকু সময় দিতেছেন না, ওনার স্ত্রীকে সান্ত্বনামূলক একটা কথা বলবেন, এতটুকু সময় জিবরিল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে দিতেছেন না। ইব্রাহিম আলাইহিসসালাম সামনে চলতেছেন আর জিবরিল আলাইহিসসালাম পিছনে থেকে বলতেছে দ্রুত চলেন, দ্রুত চলেন, দ্রুত চলেন। এর মধ্যে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পারলেন যে ওনাকে এইখানে রেখে যাইতেছে, ওনাকে উনি আর সাথে করে নিচ্ছেন না। উনি কি বললেন যে ইব্রাহিম, এটা কি এমন কোন জায়গা হলো যেখানে কোন মানুষ, কোন স্ত্রী, কোন স্বামী তার স্ত্রীকে রেখে যেতে পারে? এখানে কি এমন জায়গা হলো যেখানে কোন বাপ তার দুধের দুধ খাওয়া বাচ্চাকে এখানে রেখে যেতে পারে, যেখানে জনমানবের কোন চিহ্ন নাই? বারংবার উনি কাকতি মিনতি করতেছিলেন, পিছনের থেকে ডাকাডাকি করতেছিলেন, আর এইদিকে জিবরিল আলাইহিসসালামের তাড়া ছিল যে তার কথার উত্তরে দেওয়া যাবে না, তার দিকে ফিরেও তাকানো যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অনেকক্ষণ পরে এইভাবে কাকতি মিনতির কান্নাকাটির পরে ইব্রাহিম আলাইহিসসালাম একটা কথা শুধু বললেন যে হাজেরা, আল্লাহ তাআলার হুকুম, এটি এইখানে তোমাদেরকে রেখে যাওয়া, এটা আল্লাহ তাআলার হুকুম। সাথে সাথে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উত্তর দিয়ে দিলেন, সাথে সাথে উত্তর দিলেন যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে আপনি নিশ্চিন্তে এখান থেকে চলে যান, আপনি নিশ্চিন্তে এখান থেকে চলে যান, আপনার উপস্থিতি আপনার সঙ্গে আমার কোনো দরকার নাই, আমার কোনো দরকার নাই। যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে, আল্লাহ তাআলা তো ওই জাত আর ওই সত্তা যে আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকে, আপনি সঙ্গে থাকলে যেভাবে লালন পালন করতে পারবেন, আপনি না থাকলে তার চেয়ে উত্তম ভাবে লালন পালন করতে পারবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝ দিয়ে দিলেন যে ইব্রাহিম তুমি কি লালন পালন করতে জানো, তুমি তো লালন পালন করতে গেলে তুমি কোন জিনিসের মহতাজ হবে, ওই জিনিসটা তুমি বানাইতে পারো না, ওইটাকে আমাকেই সাপ্লাই দিতে হবে। আরে ইব্রাহিম তুমি নিশ্চিন্তে চলে যাও, আমি তোমার চেয়ে ভালো লালন পালন করতে জানি, লালন পালন করতে যেয়ে এই তোমার পরিবারের জন্য যা কিছু দরকার হবে ওইগুলো আমি নিজে বানাইতেও পারি, সুতরাং তুমি নিশ্চিন্তে চলে যাও। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, মিল্লাতে ইব্রাহিমি মেজাজে ইব্রাহিমি এইটাই। আর দোস্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম وہ اللہ کی جو ساری کائنات کو تنہا اپنی قدرت سے پال رہا ہے, تنہا اپنے امر سے پیدا کیا ہے اور تنہا اپنی قدرت سے مشرق سے مغرب تک, شمال سے لے کے جنوب تک جو بھی پھیلے ہوئے ہیں, چرندے پرندے درندے چوپائے دوپائے حشرات الارض چاند سورج ستارے دریا جنگل پہاڑ جبرائیل میکائیل عزرائیل اسرافیل ان سب کو جس صورت سے تنہا اللہ رب العزت نے اپنی قدرت سے پیدا کیا ہے, اسی صورت سے تنہا اپنی قدرت سے ان سب کو پال رہا ہے, جو ان سب کو پال رہا ہے وہ خدا بغیر اسباب اور چیزوں کے ہمارے اس بچے کی پرورش کے اوپر بھی قادر ہے۔ حضرت ہاجرہ کا بھی ذہن وہی, ابراہیم جاؤ تمہاری کوئی ضرورت نہیں ہے, جو اللہ ان سب کو پال رہا ہے وہ ہماری پرورش کرنے کے اوپر بھی قادر ہے, تمہاری کوئی ضرورت نہیں۔ اب ابراہیم علیہ الصلوۃ والسلام وہاں سے چلے ہیں تو جہاں پر اس زمانے میں حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ کا مقام تھا مکہ مکرمہ میں اونچائی پہ تھا, ذرا سا وہاں آئے اور وہاں آ کر کے اپنے بچے کی طرف نظر کرتے ہوئے اپنی بیوی ظاہر بات ہے کتنا دل ٹوٹا ہوگا, زبان سے کہنا تو بہت آسان ہے, معصوم بچے کو جو ابھی گود میں کھیل رہا ہے اس بچے کو اور اس بیوی کو دانستہ طور پر موت کے منہ میں ڈال کر کے جانا, اس وقت دکھے ہوئے دل ٹوٹے ہوئے دل سے ابراہیم علیہ السلام کو سلام نے جو دعا مانگی ہے دوستو, اس دعا میں ہمیں مانگا ہے, پوری اس امت مسلمہ کو مانگا ہے, امت کو مانگا, امت کا کام مانگا اور امت کے لیے نبی مانگا, ربنا انی اسکنت من ذریتی بواد غیر ذی ذرع عند بیتک المحرم, تیرے گھر کے پاس چھوڑ کے جا رہا ہوں, ربنا لیقیم الصلاۃ اقامت دین, مقصود اقامت دین کی محنت کے لیے کہ اللہ تیرا کلمہ پوری روح زمین کے اوپر مشرق سے مغرب شمال سے جنوب صحراؤں دریاؤں ہر بر اعظم میں ذرے ذرے پر تیری حکمرانی ہو اور دنیا کے گوشے گوشے پر تیرا کلمہ بلند ہو رہا ہو, اس کے لیے اللہ یہ تین کی تعداد ہم اور ہمارا بچہ اور ہماری بیوی یہ تین کی تعداد ناکافی ہے, اس لیے اللہ آپ سے دعا اس بات کی ہے کہ ہمارے اس بچے کی نسل کے اندر ایک ایسی امت پیدا کر دیجئے, ایک ایسی امت پیدا کر دیجئے جو پوری روئے زمین کے اوپر آپ کے کلمے کو لے کر کے پھرنے والی ہو اور آپ کے کلمے کو لے کر کے پھرنے کے سلسلے میں اپنی جان اپنا مال اپنی عزت اپنی آبرو اپنی استعداد اور اپنی تمام تر صلاحیتوں کو قربان کرنے والی ہو۔ وہ آٹھ چیزیں جن کا قرآن پاک کے اندر تذکرہ ہے جہاں ایمان انسان کا برباد ہوا کرتا ہے, ان سب کو قربان کرنے کی بات, قل ان کانا آباؤکم وابناؤکم واخوانکم وازواجکم وعشیرتکم واموال اقترفتموها وتجارت تخشون کسادها ومساکن ترضونها احب الیکم من اللہ ورسولہ وجہاد فی سبیلہ فتربصوا حتی یأتی اللہ بأمرہ واللہ لا یهدی القوم الفاسقین, جو کچھ ہے سارا کے سارا 100% قربانی کی بات کہی گئی. ربنا وجعلنا مسلمین لک ومن ذریتنا امتا مسلمتا لک, 100% اپنا سب کچھ قربان کر دینے والی اپنے اس بچے کی نسل کے اندر ایک امت چاہتا ہوں. ایسا مزاج بھی ہو اس کا اور اس کا مقصد حیات اقامت دین پوری روئے زمین کو. ربنا لیقیم الصلاۃ فجعل افئدۃ من الناس تهوی الیہم وارزقہم من الثمرات لعلہم یشکرون. اس امت کا لمحہ لمحہ زندگی کا گوشہ گوشہ ایک ایک سانس جسم کے اندر رگوں میں دوڑنے والے خون کا ایک ایک قطرہ اے اللہ تیرے دین کی سرسبزی و شادابی کے لیے ہو. ایسی ایک امت ہمارے اس بچے کی نسل کے اندر پیدا کر دیجیے. وہاں مانگا ہمیں, وہاں پر کھڑے ہو کر کے یہ دعا مانگی اور اس دعا کے اندر ہمیں مانگا, ہمارے لیے نبی مانگا اور ہمارے لیے اقامت دین کی محنت مانگی. اللہ کے ابراہیم علیہ السلام و سلام نے کہ اللہ پوری روح زمین کے اوپر آپ کا کلمہ بلند ہو اس کے لیے ایک امت ہمارے اس بچے کی نسل کے اندر پیدا کر دی. اللہ رب العزت نے حضرت ابراہیم کے دعا کو قبول کیا اور اس کے بعد اس امت کو مبعوث کیا, پیدا نہیں بلکہ مبعوث کیا ہے اس امت کو, اور اس کی تربیت کے لیے اپنے حبیب جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کو منتخب فرمایا اور آپ کو حکم دیا کہ وہاں تبع ملت ابراہیم حنیفا. اے محمد صلی اللہ علیہ وسلم, یہ امت ابراہیم کی مانگی ہوئی امت ہے, یہ امت بھی مانگی ہوئی, تم بھی مانگے ہوئے. اے اللہ کے رسول, اے محمد صلی اللہ علیہ وسلم, آپ اپنی اس امت کی تربیت ابراہیمی مزاج پر کیجئے. یہ اللہ کے حکم کے اوپر اپنا سب کچھ قربان کر دینا جس کا مزاج ہو, اس انداز کے اوپر اس امت کی تربیت کیجئے. حضور صلی اللہ علیہ وسلم کو اللہ رب العزت نے حکم دیا. میرے محترم دوست اور بزرگوں, ابراہیم علیہ السلام انار بیوی بچہ کو اکنے رکھے سامنے دیکھے پچھنے دیکھے تلا شروع کر لین. ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে কথাটার বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা এই সমস্ত আসমান জমিনকে পালতেছেন, টিকায় রাখতেছেন এবং আসমান জমিনের মধ্যে লক্ষ লক্ষ মখলুককে আল্লাহ তাআলা পালতেছেন. চার পাওয়ালা মখলুক, দুই পাওয়ালা মখলুক, পেটের উপর দিয়ে মানুষ মাটির উপরে চলে এরকম মখলুক, পানিতে চলে, জঙ্গলে থাকে, গাছে চলে, উড়ে চলে, হাজার রকম মখলুক আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার বানানো আছে. এই সমস্ত মখলুককে আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা পয়দা করছেন এবং আপন কুদরতের দ্বারা লালন পালন করতেছেন, এই বিশ্বাস হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে ছিল এবং উনি এটাও আশা করতেছিলেন যে যেমনি ভাবে বিলা আসবাব আল্লাহ তাআলা কারো সাহায্য ব্যতিরিকে আল্লাহ তাআলা সমস্ত মখলুককে লালন পালন করতেছেন, আল্লাহ তাআলা আমার বিবি বাচ্চাকেও লালন পালন করবেন. কিন্তু এই কথাটা মুখে বলা যতখানি সহজ আসলে পরিস্থিতিও কতখানি সহজ না. যেখানে উত্তপ্ত রোদের মধ্যে আগুনের গোলা বর্ষিত রোদ, মাটি গোলা হলে একেবারে আগুনের টুকরার মতো সেখানে রেখে আসতেছেন, খালি হাত, কোনো ব্যবস্থা নাই, কোনো লোকজন নাই, কোনো পাড়া প্রতিবেশী নাই, এই অবস্থাটা অত্যন্ত ভয়াবহ অবস্থা. ওইখান থেকে রওনা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যেখানে ছিল ওই জায়গাটা ওই এলাকার চেয়ে একটু নিচে ছিল, ওই নিচে জায়গাতে যখন আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বাড়ি ছিল, বাড়িতে পরে হয়েছে, এটাও তো অনেক আগের ঘটনা, যে যখন থেকে মক্কা আবাদ শুরু হয় তখনকার ঘটনা, ওখানে এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করলেন. মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ছেলে সন্তানের জন্য কোনো দোয়া করেন নাই, আল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম খলিল আলাইহিসসালাম আমাদেরকে চাইলেন. আমরা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল আল্লাহ তাআলার কাছ থেকে ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে চেয়ে নিছেন, ওই দিনই আল্লাহ তাআলার কাছে চাইছেন, দোয়া করতেছেন, দোয়ার শর্তে বলতেছেন যে আল্লাহ আমার এই বাচ্চাকে আমার স্ত্রীকে এমন জায়গাতে রেখে গেলাম যে জায়গাটা হলো বাজার, যেই জমিনে ফসল উৎপাদনের কোনো ক্ষমতা নাই, যেই জায়গাটা হলো তোমার ঘরের কাছে, হে আল্লাহ তুমি এদের মধ্যে থেকে একটা উম্মত পয়দা করো. একটা উম্মত পয়দা করো, এক মানব গোষ্ঠী তুমি পয়দা করো, যারা এমন যারা নাকি তোমার দিনকে সারা দুনিয়াতে কায়েম করবে। এখানে সালাত শব্দ আছে, সালাত হলো দিন। বলেন যে যারা তোমার দিনকে সারা দুনিয়াতে কায়েম করবে, নিজেদের মধ্যে আশেপাশে রুয়ে জমিনে যেখানে আদম সন্তানের বসবাস আছে, যেখানে আদম সন্তানের বসবাস আছে সেখানে তারা এই দিনকে তারা পৌঁছাইবে, এমন একটা উম্মত তুমি দান করো আমাদেরকে, আমাকে এল্লা আমার এই সন্তানের বংশের থেকে আল্লাহ তাআলার কাছে আমাদেরকেও চাইলেন, আমাদের নবীকেও চাইলেন, আমাদের নবীকেও চাইলেন। এই সাবিল আহমদ ইসলামের দোয়া, নিজের বিবি বাচ্চার জন্য কিছু বলতেছেন না, বলতেছেন উম্মত চাইতেছেন, আমাদেরকে চাইতেছেন আর আমাদের নবীকে চাইতেছেন। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এমন এক উম্মত দেন যেই উম্মত থেকে এই জমিনকে আবাদ করবে, জমিনকে শিরিক কুফর থেকে মুক্ত করবে, জমিনের মধ্যে তোমার গায়ের যে গায়ের ইবাদত যা কিছু সবকিছুকে খতম করবে এবং তোমার ইবাদতের দ্বারা জমিনকে তারা সাজাইবে, তোমার মাংসা আর তোমার ইচ্ছেই তারা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে, বাস্তবায়ন করবে। তাদের জীবনের আর কোন আশা থাকবে না, কোন আকাঙ্ক্ষা থাকবে না, কোন কামনা বাসনা তাদের থাকবে না, তাদের কাছে যার কাছে যা থাকবে, জান মাল ইজ্জত আবরু সুস্থতা অসুস্থতা জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সবকিছুকে তারা দিনের জন্য কোরবান করে দিবেন। দিনের মেহনতের পথে যত বাধা আছে, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বংশ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি টাকা পয়সা যা আছে সবকিছুকে তারা বিসর্জন দিয়ে সবকিছুকে কোরবান করে শুধুমাত্র দিনকে দুনিয়া জীবনে প্রতিষ্ঠিত করার জন্য তারা মেহনত করবে, এইটি তাদের একমাত্র উদ্দেশ্য, এইটি তাদের একমাত্র মাকসাদ হবে, অন্য কোন মাকসাদ তাদের থাকবে না। আমাদের সম্বন্ধে চাইতেছেন মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, ওই দিনই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করছেন, যেইভাবে বাইতুল্লাহকে আবাদ করার কথা বলছিলেন চাইছিলেন আল্লাহর কাছে, ওইভাবে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আবাদ করে দিলেন। যখন ওই ঘর নির্মাণ হইল চতুর্দিক থেকে মানুষ পাগল হয়ে গেল ওইখানে আসার জন্য, চতুর্দিক থেকে খারাপ এরা ওইখানে আসা শুরু হয়ে গেল। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, পরিশেষে আল্লাহ তাআলা এই উম্মতকেও এই দুনিয়াতে পাঠাইলেন। বলেন যে আমাদেরকে জন্ম দিলেন, এটা না, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইলেন কারণ এই উম্মতকে আখেরি উম্মতকে আল্লাহ তাআলা সমস্ত মানুষদের মানব জাতির মধ্যে থেকে রুহের মধ্যে থেকে আল্লাহ তাআলা এদেরকে বাছাই করছেন। তাহলে নির্দিষ্ট তো আগেই করা হয়ে গেছে, এই সময় পাঠাই দিছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন। এবং আমাদের তরবিয়তের জন্য, আমাদের শিক্ষা দীক্ষার জন্য, যে আমাদের কিভাবে দাওয়াতের মেহনত করতে হবে, কিভাবে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, এই তালিমের জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাইলেন। আমাকে নবী আমাদের নবীকে পাঠিয়ে আল্লাহ তাআলা তালিম দিলেন, ওই তরবিয়ত করাইলেন, এবং যাতে করে সবকিছুকে জীবনের সবকিছুকে উৎসর্গ করে, জান মাল ইজ্জত আবরু সবকিছু এই দিনের জন্যই উৎসর্গ করে, কোনো কিছুই বাকি না থাকে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার সম্পদ আমরা, ইব্রাহিম আলাইহিসসালাম এই উম্মতকে চাইছেন, আমাদের নবীকে ইব্রাহিম আলাইহিসসালাম চাইছেন। সুতরাং আমাদের নবী ইব্রাহিম আলাইহিসসালামের ওই সন্তানের আওলাদের মধ্যে থেকেই মেরে মোহতরম দোস্তার বুজুর্গ আমাদের সৃষ্টি কারণ, আমাদের দুনিয়াতে পাঠানোর কারণ যেটা, এটার জন্য না ভুলি, এই কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন, আমাদের জানমাল সবকিছুকে দিনের জন্য অকাতরে খরচ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলার হুকুম যেখানে আসবে হুকুমটাকে পুরা কবল, বিন্দুমাত্র দ্বিধা করা চলবে না, বিন্দুমাত্র দেরি আমরা করব না, এইটি এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন। আল্লাহ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ইরশাদ ফরমায়া, দেখো মেরে বাদ কোই নবী নেই আর তোমারে বাদ ভি আব কোই উম্মত নেই, আব তো পুরি দুনিয়া কে আন্দর আল্লাহ কা কলমা লেকর কে আর আল্লাহ কি বড়াই আর কিবরিয়াই কো লেকর কে, জেসে পহলে আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়া কে গোশে গোশে মে ফিরে হ্যায় আর উনহোনে হর কিসম কি কুরবানিয়া দি হ্যায় আর ধাক্কে খায়ে হ্যায়, আব তো ও কাম পুরি দুনিয়া কে আন্দর লেকর কে তুমে ফিরনা হ্যায়, পুরি দুনিয়া কে আন্দর কায়নাত কে গোশে গোশে মে আল্লাহ কা তারুফ করানা, জিসকে লিয়ে আল্লাহ নে ইস কায়নাত কো পয়দা কিয়া হ্যায়, কুন তো কনজম মখফিয়ান মে এক ছুপা হুয়া খজানা থা কোই মুঝে নহীন জানতা থা كنت كنزا مخفيا فأحببت أن أعرف میں نے چاہا کہ مجھے جانا جائے اور پہچانا جائے فخلقت الخلق میں نے مخلوق کو پیدا کیا تاکہ اس مخلوق کے ذریعے سے اللہ کو جانا جائے اللہ کی کبریائی اس کی قدرت کاملہ اس کی ربوبیت اس کی خالقیت اس کی مالکیت کو جانا جائے اور پہچانا جائے اللہ رب العزت نے اس مٹی سے کس صورت سے ہزاروں شکلیں پیدا کی ہیں پھر ان کی پرورش بھی اسی مٹی سے کر رہا ہے جو کچھ بھی آسمان و زمین چاند سورج ستارے دریا جنگل پہاڑ جو کچھ بھی ہے سب اللہ نے اپنی قدرت سے بنائے اور ان کے اندر اللہ نے ہماری ضرورتوں کے پورے ہونے کا انتظام رکھ دیا ہم یہ سمجھتے ہیں کہ ان چیزوں کے اندر جو خصوصیات اور ضرورتوں کا پورا ہونا اللہ نے رکھا ہے وہ سب ان کی جاگیر ہے بظاہر ان کے اندر رکھ دیا ہے مگر قبضہ دوستو اللہ کا ہے ان سب چیزوں کے اوپر پوری طرح قبضہ اللہ کا ہے صحرا کے ذرے ذرے پر اللہ کا قبضہ پانی جو آسمان سے برس رہا ہے اس کے بوند بوند کے اوپر اللہ کا قبضہ ہے قدرت کے اوپر اس کو دین کی اور ایمان کی محنت کرنے والے حضرت سفیان ابن حسن ایک جگہ ارشاد فرمانے لگے کھڑا ہو کر کے کہ اب اگر آسمان کو تانبے کا بنا دیا جائے اور زمین کو لوہے کا بنا دیا جائے آسمان سے ایک قطرہ پانی کا نہ گرے اور زمین سے ایک دانہ غلے کا نہ اگے پھر بھی فرماتے ہیں کہ خدا کی قسم مجھے اپنی پرورش کے بارے میں ایک رائی کے دانے کے برابر بھی فکر نہیں ہوگا اس لیے کہ میں جانتا ہوں اندر کا یقین ہے ہماری پرورش بارش کے ان خطروں میں نہیں ہے ہماری پرورش زمین سے اگنے والے غلوں کے ان دانوں میں نہیں ہے بلکہ ہماری پرورش صرف اور صرف اللہ کے ہاتھ وہ رب العالمین ہے رب السماوات والارض ہے ہر ایک کو اپنی قدرت سے پالتا ہے جیسے چاہتا ہے پالتا ہے پرورش ان چیزوں کے اندر نہیں ہے پرورش تو اللہ کے امر کے اندر ہے یہ چیزیں تو ایک پردہ اور حجاب ہیں رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ آخری زمانے میں جب یاجوج ماجوج کا زمانہ آئے گا تو ایمان کو بچانے کے لیے ایمان والے پہاڑوں کی کھو میں چلے جائیں گے اور وہاں کوئی کھانے پینے کی چیز نہیں ملے گی کوئی کھانے پینے کی چیز نہیں ملے گی انہیں جب جب بھوک اور پیاس لگے گی تو یہ تیسرا کلمہ پڑھیں گے سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوت الا باللہ العلی العظیم یہ تیسرا کلمہ پڑھیں گے اور اللہ پاک تیسرا کلمہ پڑھنے کی وجہ سے ان کا پیٹ بھر دیا کریں گے اپنی قدرت دکھائیں گے اللہ اے انسان اگر ہم غلوں کے ذریعے سے تیرا پیٹ بھرنا جانتے ہیں تو اپنے ذکر خالص کے ذریعے بھی تیرا پیٹ بھرنا جانتے ہیں ہم تیری ان چیزوں کے کھانے پینے کی ان ترتیبوں کے محتاج نہیں ہیں وہ خدا جو تمہیں غلوں کے ڈھیروں کے اوپر پال سکتا ہے وہ خدا ایسی قدرت والا ہے کہ ابراہیم کو آگ کے شعلوں کے اندر پال رہا ہے دنیا سمجھ رہی تھی کہ ابراہیم کی خاک بھی نہیں ملے گی جبکہ ابراہیم علیہ السلام کو سلام فرماتے ہیں نارے نمرود کے اندر جتنے دن میری زندگی کے گزرے ہیں اس سے زیادہ راحت کے دن دوبارہ زندگی میں مجھے کبھی نصیب نہیں سماوات والارض ہے اس کے امر کے اندر پرورش ہے ہمیں دھوکہ لگا ہے کہ ہم نے کما کر کے چار پیسے اکٹھا کیے اور چار پیسے اکٹھا کرنے کے بعد کچھ کھانے پینے کی چیزیں خریدی اور خرید کر کے کھا لی ہمارا پیٹ بھر گیا خون بنا ہمیں صحت ملی یہاں اللہ میاں کہاں سے آ گئے یہاں کہیں پر تو بیچ میں آئے نہیں ہمارے کمانے میں بھی نہیں آئے غلے میں بھی نہیں آئے روٹی پکانے میں بھی نہیں آئے کہیں پر تو اللہ میاں کا وجود نہیں کہاں سے آ گئے یہ انسان کو ایک شیطان نے ایسا فریب دیا ہے کہ آج کا انسان مبتلا ہے جہاں تک یہ پرورش کو سوچ رہا ہے وہاں تک وہاں سے پرورش کے کوئی نظام ہے ہی نہیں ابھی تمہارے ہاتھ میں پیسے ہیں, ابھی ان سے پرورش کا کوئی مسئلہ نہیں. غلہ آیا اس سے پرورش کا کوئی مسئلہ نہیں, آٹا بنا کر کے روٹی بنا لی, لقمہ بنا لیا, اب بھی پرورش کا کوئی مسئلہ نہیں ہے. لقمہ بنانے کے بعد آپ نے ڈبو کر کے اپنے منہ میں رکھ کے چبایا, اب بھی پرورش کا کوئی مسئلہ نہیں ہے. چبانے کے بعد اب اس لقمے کو جب تم نے حلق سے نیچے اتارا, جب تمہارے ہاتھ سے مسئلہ نکل گیا, اب یہاں سے پرورش کا نظام شروع ہو رہا ہے. اے اللہ یہ بتا, اس آدمی کی صحت کا ذریعہ بن جاؤں یا اس آدمی کی موت کا ذریعہ بن جاؤں, یہ ہے پرورش. یہاں سے چل رہی ہے, جہاں تک تمہارے ہاتھ میں تھا وہاں تک پرورش کا کوئی مسئلہ نہیں. اب اگر اللہ کا حکم ہوتا ہے تو یہی ایک لقمہ آدمی کی صحت کا ذریعہ بنتا ہے, اور اگر اللہ کا حکم نہیں ہوتا تو یہی ایک لقمہ جو ہے آدمی کو قبر تک پہنچا دیتا ہے بجائے غذائیت کے. اب یہاں سے پرورش شروع ہوئی, پھر کبھی ہم نے سوچا کہ ہم نے یہ لقمہ حلق سے نیچے تو اتار دیا ہے, کھا گئے ہم, لیکن اس لقمے کے اندر جانے کے بعد اب اس کے ذریعے سے جو خون بنے گا, خون کے قطرات بنیں گے, ان خون کے قطرات کو جسم کے جتنے اعضاء اور جوارے اور حصے ہیں ان حصوں تک خون کے ان قطرات کے اجزاء کو پہنچانا جس کو جتنا چاہیے, جتنا دل کو چاہیے اتنا دل کو پہنچانا, جتنا دماغ کو چاہیے خون اتنا دماغ کو پہنچانا, جتنا ہاتھوں کو چاہیے ہاتھوں کو پہنچانا, جتنا کھال کو بال کو جگر کو گردے کو پھیپھڑے کو آنکھوں کو جس کو جتنا چاہیے ہے اتنا ان کو پہنچانا, اور پہنچانے کے بعد جس حصے کو جتنا بڑھانا ہے مشیت کے اعتبار سے اتنا بڑھانا, خود بخود نہیں بڑھ رہے ہیں, اللہ جتنا بڑھانا چاہتے ہیں, ورنہ اگر خود ہی بخود بڑھتے ہوتے تو سر کے بال جیسے بڑھتے ہیں, اگر پلکوں کے بال بھی ایسے ہی بڑھنے لگتے تو بال بنوانے جب جاتے تو ایک کام اور زیادہ ہوتا کہ پلکیں بھی چھاڑ دو. ہڈیاں اگر خود بخود بڑھ رہی ہوتی تو دانتوں کی ہڈیاں بھی بڑھتی, باہر نکالے نکالے گھومتے ہم دانت ہاتھی کے طریقے پر. جتنا جس عضو کو اللہ بڑھانا چاہتے ہیں وہ بڑھتا ہے. میں کہہ نہیں رہتا, ذرے ذرے کے اوپر ہمارے جسم کے اندر بہنے والے اور رگوں میں دوڑنے والے خون کے قطرے قطرے کے اوپر خدا کی قسم اللہ کے حکمرانی, جس قطرے کو جہاں چاہے روک دے اور وہ قطرہ جہاں پر رک جائے وہیں سے انسان کا جسم بیکار ہو جائے. اب ہر ہر عضو کو اس کی مقدار کا پہنچانا اور جتنا وہ بڑھانا چاہتا ہے اتنا بڑھانا. دوستو یہ کام نہ ہم کر رہے ہیں نہ آپ کر رہے ہو, خدا کی قسم یہ کام صرف اور صرف اللہ کر رہا ہے, یہ ہے پرورش السماوات والارض. تو میرے محترم دوست بزرگوں نے بولیں جو حضور صلی اللہ علیہ وسلم نے ارشاد کرسین جو ہمیں شیش نبی ہمارے پر آر کنو نبی آسبے نا, ہمارے پر آر کنو نبی آسبے نا, اے تمہادر کی اخن এই সমস্ত নবীরা যে কামটা করতেন আমি যে কামটা তোমাদেরকে নিয়ে করলাম, এই কামটা এখন তোমাদের দায়িত্ব রয়ে গেল, তোমাদেরকে এই দায়িত্ব পুরো করতে হবে যে সারা দুনিয়াতে সমস্ত মানুষের কাছে যে যে এই দিনকে আল্লাহ তাআলার দিনকে পৌঁছানোর দায়িত্ব তোমাদেরকেই বহন করতে হবে, আর এটার জন্য তোমরা সকলেই তোমাদের নিজেদের জান মাল যা কিছু আছে তোমাদের যোগ্যতা তোমাদের সংগতি যা কিছু আছে সবকিছুকে এটার জন্য খরচ করতে হবে, এই জন্যই আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে পাঠাইছিলেন তোমাদেরকে এই কথাটা বলার জন্য, এই জিনিসটা এই মেহনতটাকে শিখানোর জন্য. তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, আমাদের জিম্মায় থাকবে কেয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত অঞ্চলে আনাচে কানাচে যেখানে মানুষ আছে সমস্ত মানুষের কাছে দিনকে পৌঁছানোর দায়িত্ব এই উম্মতের উপরে দিয়ে গেছেন, আমাদের নবী দিয়ে গেছেন, আল্লাহ তাআলা এই উম্মতকে এই জন্যই সৃষ্টি করছেন. মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, হাদিসে কুদসির মধ্যে আছে যে আল্লাহ তাআলা নিজে বলেন, ও বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে, হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ নিজে বলেন যে আমি গোপন একটা রহস্য ছিলাম, কেউ জানতো না কেউ শুনতো না, জানারও কেউ ছিল না শোনারও কেউ ছিল না, একটা পর্যায়ে এসে আমি প্রকাশিত হইতে চাইলাম, আমি চাইলাম যে আমার পরিচয় জানুক, আমার পরিচয় প্রসার লাভ করুক, আমি নিজে এই পরিচিত হওয়ার জন্য আমি মাখলুককে সৃষ্টি করলাম। লক্ষ লক্ষ মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই মাখলুকের মাঝে আল্লাহ তাআলাকে খালেককে চেনার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। এই লক্ষ লক্ষ মাখলুকের মধ্যে আমরাও আল্লাহ তাআলার একটা মাখলুক, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মাটি দিয়ে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আমরা দেখতেছি যে আমাদের কিছু জরুরত মাটির থেকে পুরো হয়, কিছু জরুরত আসমান থেকে পুরো হয়, বৃষ্টি হয়, পানি আসে, চন্দ্রের দ্বারা কিছু জরুরত পুরো হয়, সূর্যের দ্বারা কিছু জরুরত পুরো হয়। আমরা এইভাবে অনেকে চিন্তা করি, কিন্তু মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আসলে তা না। আসলে হলো যেমনি ভাবে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীনতা থেকে আমাদেরকে অস্তিত্ব দান করছেন, অনুরূপ ভাবে আমাদের লালন পালনটাও আল্লাহ তাআলাই করতেছেন। এই জমিনের থেকে আমাদের লালন পালন হয় না, আসমান থেকে আমাদের লালন পালন হয় না, ওই গাছের থেকে শাক সবজি থেকে আমাদের লালন পালন হয় না, আমাদের লালন পালন সরাসরি আল্লাহ তাআলা করেন। সুফিয়ান ইবনে হাসান রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি আসমান তামার হয়ে যায়, জমিন যদি লোহার হয়ে যায়, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টিও না নামে না বর্ষে, আর জমিনের থেকে কোনো গাছপালা না জন্ম নেয়, তদুপরি আমার পরিপূর্ণ আস্থা আছে যে আল্লাহ তাআলা ওই অবস্থায় আল্লাহ তাআলা আমাকে পালতে পারবেন। কারণ আমার লালন পালনের সম্পর্ক না আসমানের সাথে, না জমিনের সাথে, না লোহার সাথে, না পানির সাথে, কোনো মখলুকের সাথে আমার প্রতিপালনের সম্পর্ক না। আমাদের প্রতি আমার প্রতিপালন, আমার লালন পালন একমাত্র আল্লাহ তাআলার হাতে। কিন্তু মানুষ অনেকে ধোকা খেয়ে যায়, শয়তানে তাদেরকে পট্টি পড়ায়, শয়তান তাদেরকে কান কথা শোনায়, বলে যে এরা কি বলে লালন পালন আল্লাহ তাআলা করে, আমি তো দেখতেছি, আমি তো দেখতেছি যে আমি নিজে একটা কাজ করলাম, ওখান থেকে কিছু মজুরি পাইলাম বা ব্যবসা করলাম, সেখান থেকে কিছু লাভ হইল, ওই মজুরি বা লাভের পয়সাটা নিয়ে আমি দোকানে যে কিছু চাল ডাল কিনে নিয়ে আসলাম, চাল ডাল কিনে আনলাম বা আটা টাটা কিনে আনলাম, বাড়িতে এনে পানি দিয়ে আটা সানলো, ওখান থেকে রুটি বানাইল, রুটির পরে আমি হাতে নিলাম, তারপরে তরকারির মধ্যে ভিজে ওইটাকে আমি মুখে দিলাম, তো এখানে তো আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহকে তো কোথাও থাকে আমি দেখলাম না, আল্লাহকে তো আমি কোথাও দেখলাম না। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আসলে এর নাম তো লালন পালন না। লালন পালন শুরু হবে, মানুষের ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে, ওই মানুষের তো ক্ষমতা আল্লাহ তাআলা কিছু দিচ্ছেন, ওইটার ব্যবহার যখন শেষ হয়ে যাবে তখন হলো লালন পালন শুরু হবে। যেমন নাকি চন্দ্রের মধ্যে কিছু জিনিস আল্লাহ তাআলা রাখছেন, সূর্যের মধ্যে রাখছেন, জমিনে রাখছেন, বাতাসে রাখছেন, চন্দ্রের আলোতে সূর্যের কিরণের মধ্যে রাখছেন, চন্দ্রের কিরণে সূর্যের আলোর মধ্যে আল্লাহ তাআলা রাখছেন, পানির মধ্যে রাখছেন, এইগুলোকে এইভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। এই সমস্ত ক্ষমতাগুলো তার নিজস্ব, পানির এই ক্ষমতা নিজস্ব, জমিনের এই ক্ষমতা নিজস্ব, চন্দ্রের এই ক্ষমতা নিজস্ব, সূর্যের ক্ষমতা নিজস্ব, এই কথা চিন্তা করার কোনো সুযোগ নাই। এই ক্ষমতাগুলো আল্লাহ তাআলা রাখছেন এবং আল্লাহ তাআলারই কন্ট্রোলে, আল্লাহ তাআলার কন্ট্রোলে। আসমান থেকে যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, বৃষ্টির ফোঁটার মধ্যে কোনো কিছু করার ক্ষমতা নাই, ওই বৃষ্টির ফোঁটার দ্বারা ওইটাই হবে যেটা আল্লাহ তাআলা চাইবেন, এর বাইরে ফোঁটার করার কোনো ক্ষমতা নাই। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, অনেক মানুষ ওইভাবে ধোকা খায় যে আমি কামাই করলাম, আমি বাজার করলাম, আমার ঘরে রান্না হলো, খাবারটা আমি হাতে নিলাম, মুখের মধ্যে দিলাম, এখন আর চোখে দেখি না, ভিতরে তলায় গেল, পড়ে গেল, বলে যে এইগুলা এর মধ্যে তো আল্লাহকে কোথাও দেখলাম না, বলে যে আসল তা না, সে তো বুঝতে পারে নাই, আল্লাহকে কোথার থেকে দেখতে হবে। এই অংশটুকের সাথে লালন পালনের কোনো সম্পর্ক নাই, সুস্থতা অসুস্থতার কোনো সম্পর্ক নাই। লালন পালন বলতে তো সুস্থ সবল থাকা, বলে যে আগের এই অংশ যে পর্যন্ত মানুষের হাত দেওয়া হয়েছে এর সাথে সুস্থতা অসুস্থতার কোনো সম্পর্ক নাই। মানুষ যখন লোকমাখায় মুখের মধ্যে দিয়ে দিল, মুখ যখন ভিতরে ঢুকাই দিল, গলা দিয়ে যখন নেমে যাইতেছে, তখন হয়তো সম্পর্ক যে এখন ওই লোকমা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে যে আল্লাহ, এই যে লোকমা এখন ভিতরে যাইতেছে, এখন যে ভিতরে যাইতেছি আমি, এই লোকমা আমি এই খাবার অংশটুকুন তোমার এই বান্দার জন্য সুস্থতার কারণ হব না তার মৌতের কারণ হব, মৃত্যুর কারণ হব। উপর থেকে যে রকম হুকুম আসে ওই রকম কার্যকর্ম শুরু হয়ে যায়। যদি উপর থেকে হুকুম আসে যে সুস্থতার কারণ হও, তখন ওই লোকমা ওই বান্দার জন্য সুস্থতার কার্যক্রম শুরু করে দেয়। উপর থেকে যদি হুকুম আসে এইটি তার আখেরি লোকমা, এখন তাকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে, তার মৌতের কারণ হয়ে যাও, খানা খাইতে খাইতে হাজার মানুষ মরে যেতেছে, কে বলেন মরতেছে কি মরতেছে না। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আর যে বান্দার সম্বন্ধে আল্লাহ তাআলা হুকুম দেয় লোকমাকে যে তুমি সুস্থতার কারণ হও, সে ওইখানে যে এখন উৎপাদন ভিতরে যে উৎপাদন শুরু করে, কিছু রক্ত উৎপাদন হয়, এখন এই কোন রক্ত কি পরিমাণে রক্ত ব্রেনে কতটুকু যাবে, রগের মধ্যে কতখানি যাবে, ওই পাকিস্তানিতে কতখানি যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কতখানি যাবে, আর এই রক্তের মধ্যে পরিবর্তন হইয়া ক্যালসিয়াম হয়ে কোথায় যাবে, এক এক জায়গার রক্ত এক এক রকমের। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, কার্যক্রম শুরু হইয়া সঠিকভাবে সাপ্লাই হইতেছে, সঠিকভাবে সাপ্লাই হইতেছে। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে তার আগে না, তার আগে না, তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ ওইখানে খাদ্যের লোকমা ব্যবহার শুরু হয়ে রক্তের সৃষ্টি হইতেছে, রক্তের থেকে যেখানে যেখানে যাওয়া সেখানে যাইতেছে, ওইখান থেকে রক্তের থেকে ক্যালসিয়াম হইতেছে, ওইখানের থেকে আরো অনেক কিছু হইতেছে, আর কিছু অংশ পেশা পায়খানার সাথে বের হয়ে যেতেছে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা রুবুবিয়্যাত যে দে ওইখানে যে শুরু হইতেছে, ওইখান থেকে আল্লাহ তাআলা লালন পালন করতেছেন। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, যেমনি ভাবে আল্লাহ আমাদের বানানোওয়ালা আল্লাহ তাআলা, অনুরূপ ভাবে আমাদেরকে পালনওয়ালাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সব সব মাখলুককে পালতেছেন, সব বৎসরই আল্লাহ তাআলা পালতেছেন, আমাদেরকেও লালন পালন করতেছেন। এখানে ঢোকার কোনো সুযোগ, শয়তানের থেকে ধোকা খাওয়ার কোনো সুযোগ নাই। একটু চোখ হাত হাত চোখ কান একটু খোলা রাখলেই শয়তানের ধোকার থেকে বাঁচা যাবে, কখন বাঁচা যাবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আমরা যখন নাকি যে মাকসাদে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই মাকসাদের মধ্যে যখন লেগে থাকবো, তখন এই সব কিছু আল্লাহ তাআলা করতেছেন, সবকিছুই আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে, এইটা আমাদের সহজে বুঝে আসবে, আল্লাহ তাআলার ঈমান আমাদের মজবুত হইতে থাকবে। দোস্ত আর বুজুর্গ, ইস কায়নাত কে আন্দর পরবরিশ কা সারা নিজাম তনহা আল্লাহ রব্বুল ইজ্জত কে হাত মে, ইনসানো কো ভি তনহা আপনি কুদরত ওর আপনি কুওত সে পাল রাহা হ্যায়, আর ইনসানো কে আলাওয়া আসমান ও জমিন চাঁদ সূরজ সিতারো মে জো ভি আল্লাহ কা গায়র জিস শকল কা ফায়লা হুয়া হ্যায় সব কি পরবরিশ আল্লাহ কে কব্জে কুদরত কে আন্দর হ্যায়, হর এক কা রিজক ও জানতা হ্যায়, হর এক কো কব কাহা রিজক দেনা হ্যায় ইয়ে সব জানতা হ্যায়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহ রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। হম আপনি তমাম তর মখলুক কো জানতে হ্যায় হামারি কৌন সি মখলুক কিস ওয়াক্ত মে কাহা পর হ্যায় ওর উসকো কিতনে রিজক কি জরুরত কিস ওয়াক্ত মে হ্যায় হম জানতে ভি হ্যায় ওর আপনি কুদরত সে পৌঁছাতে ভি হ্যায়। ইয়ে মখলুক সে মুরাদ সিরফ জানদার নেই, আগর হম ইনসানো কা রিজক জানতে হ্যায় তো জানওয়ারো কা রিজক ভি জানতে হ্যায়, আগর হম শের ওর চিতে কা রিজক জানতে হ্যায় তো হম জিউটি কা ওর কীড়ো কা ভি রিজক জানতে হ্যায়, হম আসমানো কা রিজক ভি জানতে হ্যায়, হম চাঁদ ওর সূরজ ওর সিতারো কা ভি রিজক জানতে হ্যায়, হম জানতে হ্যায় ওর উনকা রিজক উনকে ওয়াক্ত কে উপর পৌঁছাতে হ্যায়। তুম সমঝতে হো কি সিরফ তুমহারাই মসলা, ভুখ ওর পিয়াস ওর পরবরিশ হ্যায়, জো কুছ আল্লাহ কা গায়র হ্যায় ও সব কা সব আপনে বুজুদ ওর বকা ওর তাহাফুজ ওর পরবরিশ মে খুদা কি কসম হর লমহা আল্লাহ কা মোহতাজ হ্যায়, আগর চিউটি আপনে বুজুদ মে বকা মে তাহাফুজ মে আল্লাহ কি মোহতাজ হ্যায় খুদা কি কসম জিবরাইল জ্যাসা ফরিশতা ভি আল্লাহ কা উতনা হি মোহতাজ, ছোটা বড়া আল্লাহ কে আর কুছ ভি নাহি বড়ি জাত সিরফ আল্লাহ কি। তো আল্লাহ রব্বুল ইজ্জত জানতে হ্যায় আপনি তমাম তর মখলুক কো, অন্ধেরা হো কি উজালা, কালি রাত হো কালা পাহাড় হো, কালে পাহাড় কি জড় মে কালি চিউটি চল রহি হো, আল্লাহ ও আল্লাহ হ্যায় এসা আলিম ও খবীর ওর বসীর হ্যায়, হামারা আল্লাহ এসা আলিম ও খবীর ওর বসীর হ্যায় কি কালি রাত মে কালে পাহাড় কি জড় মে চলনে ওয়ালি কালি চিউটি কে চলনে কি ওজে সে جو اس کے پیروں کے اٹھانے اور دھرنے میں حرکت ہو رہی ہے اللہ عرش اعظم سے اس کے پیروں کی حرکت کو بھی دیکھ رہا ہے. ایسا قادر مطلق اللہ, ایسا علیم و خبیر جس کے احاطہ قدرت سے کوئی چیز باہر نہیں ہے, ہر چیز کو, ہر چیز اس کے قبضۂ قدرت کے اندر ہے. جو کچھ بھی پیدا کیا ہے ہر آن ہر لمحہ اپنے ہر حرکت و سکون کے اندر اللہ کی محتاج ہے. বলেন যে আগে বলতেছিলেন যে মানুষ যে খাবার খায় আর পেটের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যখন অবশ্য অনুমতি প্রার্থনা করে যে আমি এর জন্য লোকসানের লাভের কারণ হব না ক্ষতির কারণ হব, তা আল্লাহ তাআলা যেরকম হুকুম দেয় ওই রকম কার্যক্রম শুরু হয়ে যায়. বলেন যে খাবার পেটে যাওয়ার পরে যদি যে কার্যক্রম শুরু হয়, বলে যে খাবার তার নিজস্ব গতিতেই নিজস্ব শক্তি বলে আমাদের ভিতরে সমস্ত কার্যক্রম শুরু করতেছে, এটা না, বরং এইটার ব্যাপারেও আল্লাহ তাআলার হুকুম আছে যে কার মধ্যে কতটুকুন পরিবর্তন হবে, কতটুকুন বড় হবে, কতটুকুন কি পরিমাণে থাকবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন. যদি সবকিছু সমানভাবে বড় হইতে থাকতো তাহলে যেমনিভাবে মাসে মাসে চান্দে চান্দে সপ্তাহে মাসে দুই তিনবার করে চুল কাটতে হয়, ওই ভুরুও যদি এভাবে বড় হইতে থাকতো তাহলে ঝামেলা আর একটা বাড়তো, এই সেলুনে যে বলতে হইতে চুলটাও কাইটে দেন ভুরুটাও কাইটে দেন, ওইটাও বড় হয়েছে ওইটাও বড় হয়েছে, না, চুল বড় হবে ভুরু ঠিক মতো থাকবে এটা আল্লাহ তাআলার ফয়সালা. খাবার একই খাবার খাইছে দুইটাই চুল, একটা বড় হইতেছে আর একটা বড় হয় নাই. মেরে মহতরাম দোস্তের নজরুল, একটা বাচ্চা ছেলে তার বুকের হাড্ডি কতটুকুন থাকে, বুকের চড়ক ছিঁড়ের মাছ কতটুকুন হয়, আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়, কিন্তু সেই হিসাবে ওইটা বুকের হাড় যেটা খাসা যেটা এটাও হাড়ের দাঁতটাও এক রকমের হাড়, দাঁতটাও যদি হাড়ের মতো এরকম বাড়তো তাহলে তো দাঁত বেড়ে এসে হাতির দাঁতের মতো মানুষের দাঁত এরকম ঝুলতে থাকতো মূলের মতো. মেরে মহতরাম দোস্তের বুজুর্গ কোনটা কি পরিমাণে বাড়বে এটাও আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন. আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন যে কোনটার পরিমাণ কতটুকু হইলে বান্দা উপকৃত হবে আর কোনটার পরিমাণ বেশি হইলে বান্দা ক্ষতিগ্রস্ত হবে, এটা আল্লাহ তাআলা জানেন. মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, যেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের জন্মকে জন্ম দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কাদের ছিলেন, আমাদের সৃষ্টির ব্যাপারেও আল্লাহ তাআলা কারো সাহায্য ব্যতিরেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছিলেন, আপনাকে আমাকে সৃষ্টি করছেন, জীব জানোয়ারকে সৃষ্টি করছেন, বড় বড় হিংসা হিংস্র পশুকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, চন্দ্রকে আল্লাহ সৃষ্টি করছেন, সূর্যকে সৃষ্টি করছেন, আসমান জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যেমনিভাবে আল্লাহ তাআলা সবকিছুকে সৃষ্টি করছেন সবই আল্লাহ তাআলার মখলুক. অনুরূপভাবে কার লালন পালনের জন্য কি কি খাবার খোরাকের দরকার হবে তাও আল্লাহ তাআলা জানেন, সময়টাও জানেন, পরিমাণটাও জানেন. আল্লাহ তাআলা প্রত্যেকের খাবারের সময় মতো পরিমাণ মতো আল্লাহ তাআলা সবার কাছে পৌঁছান. আল্লাহ তাআলা বলেন জামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা. আল্লাহ তাআলা বলেন যে জমিনের মধ্যে বিচরণকারী যা কিছু আছে, প্রাণ যার মধ্যে আছে, সবকিছু রিজিক একমাত্র আল্লাহ তাআলার হাতে, একমাত্র আল্লাহ তাআলার হাতে. যেমনিভাবে আমাদের কোন অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব হীনতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করছেন, অনুরূপভাবে আমাদেরকে লালন পালনের জন্য কি কি লাগবেন এইটাকে আল্লাহ তাআলা তৈরি করতে পারেন, বানাইতে পারেন, তৈরি করতেছেন, বানাইতেছেন, জরুরতকে পুরো করতেছেন. বলে যে সব রকমের প্রাণীর খবর আমার কাছে আছে আর সব রকমের প্রাণীর রিজিককে আমি জানি, রিজিক কি তা আমি জানি এবং পরিমাণ কি তাও আমি জানি এবং তাদেরকে আমি ওইভাবে পৌঁছাইতেছি. আল্লাহ তাআলা এত বড় আলিম, খবীর, বাসির, জানেন, শোনেন, দেখেন, কিরকম দেখেন যে কালো পাহাড়ের একেবারে তলদেশে যে আরো জঘন্য কালো পাথর, ওই কালো পাথরের উপরে যে কালো একটা পিঁপড়া চলতেছে আল্লাহ তাআলা তাও জানেন, ওই পিঁপড়াটাকেও আল্লাহ তাআলা দেখতেছেন, তার নরম নরম পা ওই পাথরের সাথে ঘষা লাগার কারণে যত সূক্ষ্ম আওয়াজই হোক না কেন ওই আওয়াজও আসে লাহির থেকে আল্লাহ তাআলার কানে বসতেছে, কুদরতের কানে বসতেছে, এবং তার লড়াচড় আল্লাহ তাআলা দেখতেছেন, তার কি খাবার লাগবে তাও আল্লাহ তাআলা জানেন, সেখানেই আল্লাহ তাআলা তার খাবারকে পৌঁছাইতেছেন. যেমনিভাবে জিবরিল আলাইহিস সালাম বিশাল আকৃতির, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানেন, অন্যরূপে ছোট্ট একটা পৃথিবীকা জমিনের উপরে যেটা আছে এটাও জানেন, জমিনের নিচে যেটা আছে গর্তের মধ্যে এটাকে জানেন, পাহাড়ের পাদদেশে যেটা আছে ওইটাকে আল্লাহ তাআলা জানেন, মেরে মোহতরাম দস্তর বুজুর্গ, আল্লাহ তালাই আমাদেরকে জানেন, আল্লাহ তালাই আমাদেরকে পালতেছেন। এর আগে আর একটা কথা বলতেছিলেন যে আল্লাহ তালা যদি পালতে চান তাহলে কোনো খাদ্য দ্রব্যেরও দরকার নাই, খাদ্য দ্রব্য ছাড়াই আল্লাহ তালা পালতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গেছেন যে ইয়াজুজ মাজুজ যখন তাদের প্রকাশ, তারা যখন প্রকাশ পাবে তখন কিছু মানুষ ইমান বাঁচানোর জন্য বনে জঙ্গলে পাহাড়ের ঘাটিতে ঘাটিতে গুহায় যেয়ে যেয়ে তারা আত্মগোপন করবে, কিন্তু জীবিত খোদা তো লাগবে, খোদা লাগার অভ্যাস আছে, খোদা লেগে আসবে। সেখানে কোনো খাবার দাবারের কোনো সামান নাই, বের হওয়ার কোনো রাস্তা উপায় নেই, ওইখানে বসে তারা পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যেমনি ভাবে দুনিয়াতে ভাত রুটি তরকারি গোস্ত সালন খাইলে খোদা নিবারণ হয়ে যেত, পানি পান করলে পিপাসা নিবারণ হয়ে যেত, অনুরূপ ভাবে ওই বনে জঙ্গলে পাহাড়ের গোহায় আর পাহাড়ের ঘাটিতে মোমেনরা তিন রেখ কলমায় স্বয়ংকে পড়বে, এই পাক কালিমার বদৌলতে আল্লাহ তাআলা তাদের খোদাও দূর করে দিবেন, তাদের পিপাসাও দূর করে দিবেন। মেরে মহতরাম দস্তর বুজুর্গ পালনাওয়ালা আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা খাদ্য দ্রব্য দিয়ে খোদা পিপাসাকে দূর করতে পারেন, চাইলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার জিকিরকে দিয়েও খোদা পিপাসাকে দূর করতে পারেন। দোস্তর বুজুর্গ, আল্লাহ ও আল্লাহ জো আপনে হর আমল মে কিসি দূসরে কে মহতাজ নেই, না কিসি দূসরে কি উসে জরুরত হে, সারা নিজাম কায়নাত কা তনহা আপনে অমর সে চলা রাহা হে, সারি মখলুক কো বগৈর কমায়ে ধমায়ে খিলা রাহা হে। হমারি জুবানো সে ইয়ে জো জুমলা নিকলতা হে কভি কভি কে আগর কুছ হাত পায়ের নাহি মারোগে তো ক্যা আল্লাহ মিয়া তুমে ছপ্পর ফাড় করকে দেঙ্গে। দোস্তো ইয়ে ও জুমলা হে কি জিসকে অন্দর সে শিরক কি বুয়া রহি হে, আল্লাহ হমারে হাত পায়ের মারনে কা মোহতাজ নহি হে, আর জো আল্লাহ হমারে হাত পায়ের মারনে কা মোহতাজ হো খুদা কি কসম ও হমারা আল্লাহ নহি ও কুছ ওর হুয়া করে। আল্লাহ তো বেনিয়াজ হে, সমদ হে, কিসি কা মোহতাজ নহি, জো চাহতা হে খুদ করতা হে, ফাল লিমা ইউরিদ আপনে ইরাদে সে জো চাহতা হে করতা হে, এসে কিসি কি জরুরত নহি হে। সমদিয়ত কে বাওজুদ ইয়ে উসকা করম হে কি ইতনা বড়া রহিম হে আপনি মখলুক কে উপর কে মা বাপ সে হাজারো গুনা জিয়াদা মোহাব্বত হে আপনে এক এক মখলুক সে, সারি দুনিয়া কি মাও কি মোহাব্বত হে এক জগে লগর কে রখ দি জায়ে, ফির ভি আল্লাহ কো আপনে এক গুনাহগার বন্দে সে জো মোহাব্বত হে ये सारी मोहब्बतें मिलकर के अल्लाह की उस मोहब्बत की बराबरी नहीं कर सकती। ऐसा मोहब्बत करने वाला अपने बंदों के साथ बगैर कमाए दमाए सबको रिस्क दे रहा है। सारी मखलूक दुनिया के अंदर है, इंसान के अलावा जानवर है, चरिंदे हैं, परिंदे हैं, दरिंदे हैं, चौपाए हैं, दोपाए, इंसान जरा सी मखलूक है कि मुट्ठी भर, पूरी तमाम मखलूक के मुकाबले में ये सारी की सारी मखलूक कौन सा कारोबार करती है, कौन सी तिजारत और दुकान और खेत खलियान, शेर ने कोई जंगल में फैक्ट्री खोली हो कि भाई हमारी रियाया भूख मर जाएगी, चीते ने कोई गोश्त का कारोबार किया हो या कोई दूसरे जानवर ने कोई धंधा किया हो, सारी कायनात को बगैर कमाए धमाए शेर को चीते को भेड़िए को चरिंदे को परिंदे को दरिंदे को चौपाए को दोपाए को अचरान ताज को जो खुदा बगैर कमाए धमाए इन सारी मखलूक को खिला रहा है, खुदा की कसम वही अल्लाह अपने कदरत से अपनी कुदरत से और अपने कर्म से हमारी भी परवरिश कर रहा है। हम भी अपनी उसमें कमाई के अल्लाह हमारी मोहताज नहीं है, हमारा जैसे इस सारी मखलूक का परवरदिगार अल्लाह, हमारा परवरदिगार अल्लाह, हमारे माँ बाप का परवरदिगार अल्लाह, हमारे बीवी और बच्चों का परवरदिगार अल्लाह, हमारी बीवी के पेट में जो बच्चा पल रहा है खुदा की कसम उसका परवरदिगार भी अल्लाह है, कोई दूसरा पालने वाला नहीं है, तन्हा सब कुछ करने वाला परवरदिगार है, सब कुछ परवरिश करने वाला, हर एक को रिज्क दे रहा है और हर एक को अल्लाह रब्बुल इज्जत उसकी रोजी जितनी मुकद्दर है जितनी चाहिए वो दे रहा है। वकायम मिन दाब्बतिल्लाह तहमिलु रिज्क़ा अल्लाह भी अर्ज़ुकवा वैयाकुम वहु समीउल अलीम, ये जानवर और चौपाए या अपना अपना रिज्क ये अपनी पीठ के ऊपर लादे लादे घूमते हैं, कोई लाद कर नहीं घूमता, हर एक को रोज बरोज उसका रिज्क अल्लाह अपनी कुदरत से पहुंचाते हैं और वही جو اللہ اس کو رزق پہنچاتے ہیں وہی اللہ تمہیں بھی رزق دیتے ہیں. میرے محترم دوست اور بزرگو, যিনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলার হুকুমকে দিয়ে আল্লাহ তাআলার সাথে আমাদেরকে জুড়েও রাখছেন. আমাদের যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, এটার জন্য আল্লাহ তাআলার হুকুম আছে. আল্লাহ তাআলার হুকুমকে আল্লাহ তাআলা রাখছেন. আল্লাহ তাআলার হুকুমের দ্বারা আমাদের সমস্ত দুরতা এবং আল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা পুরা করতেছেন. আমরা তো দুনিয়ার যে আল্লাহ তাআলার যত মখলুক আছে, অন্যান্য ওই মখলুকের তুলনায় খুব সামান্য একটা অংশ. দুনিয়ার আর যত মখলুক আছে, কোন মখলুক তো এমন পাওয়া যাবে না যে ওই মখলুকে ব্যবসা করে, ওই মখলুকের দোকান আছে, ওই মখলুক চাকরি করে. জঙ্গলে যে বাঘ ভাল্লুক সিংহ চিতা আছে, তাদের কারো কোনো ফ্যাক্টরি নাই, কারো কোনো দোকান নাই, বাঘের জন্য কোনো গোশতের কারবার নাই. মেনে মুস্তারাম দোস্তার বুজুর্গ, বিনা কারবারে বিনা ব্যবস্থাতে আল্লাহ তাআলা তাদেরকে পালতেছেন. সমস্ত মাখলুককে তার প্রয়োজন মতো রিজিক পৌঁছাই দিয়ে আল্লাহ তাআলা পালতেছেন. কোন মাখলুকই তার রিজিকের জন্য রিজিককে কোনো জড় করে রাখে না, জোগাড় করে রাখে না. এই লক্ষ লক্ষ মাখলুক, তাদের মধ্যে আমাদের সংখ্যা খুবই অল্প. দুনিয়ার হাজারো লক্ষ মাখলুকের তুলনায় আমাদের সংখ্যা তাদের চেয়ে বেশি হবে না, আমাদের সংখ্যা তাদের চেয়ে অনেক কম. এই লক্ষ লক্ষ মাখলুককে যদি বিনে কামাইতে, বিনে পরিশ্রমে আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন, তা আমাদের কি আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন না? অনেক সময় আমাদের মধ্যে একটা সিরিকি কথা কে বা কারা প্রচলিত করে দিছে, আরে নিজের তো কিছু করতে হবে, হাত পাও তো কিছু মারো. আল্লাহ তাআলা কি বলছেন যে তুমি একটা পরিমাণ কামাই রুজি করে, একটা পরিমাণ আমার কাছে পাঠায়, একটা পরিমাণ জোগাড় রাখো, তাইলে বাকিটা আমি পুরা করবো, এরকম আছে নাকি? এরকম তো নাই. আল্লাহ তাআলা বেলা সাত আমাদের নিজেকে জিম্মাদারে নিয়ে নিছেন. যেমনি ভাবে সমস্ত অন্যান্য মাখলুকের জিম্মাদারি, রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিছেন, অনুরূপ ভাবে শর্তবিহীন ভাবেই আল্লাহ তাআলা আমাদের রিজিকের জিম্মাদারি নিছেন. আমাদের কিছু কামাই করতে হবে, আমাদের কিছু পরিশ্রম করতে হবে, এরকম কোন শর্তই আল্লাহ তাআলা কোথাও লাগান নাই, কোথাও রাখেন নাই. মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, একদিকে তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, কারো মহতাজ নন, কারো মুখাপেক্ষী নন. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আর একদিকে আল্লাহ তাআলা নিজে বলছেন যে আল্লাহ তাআলা রাহিম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু. এই মাখলুকের দয়া, মাখলুকের প্রতি মায়া, মহব্বত, টান, আকর্ষণ আল্লাহ তাআলার এত বেশি. দুনিয়ার সমস্ত মায়, সমস্ত প্রাণীকুলের মায়ের মন করে যে বাচ্চাদের প্রতি মহব্বত থাকে, সমস্ত মহব্বত যদি একত্রিত করা হয়, আল্লাহ তাআলা একজন বান্দাকে যে মহব্বত করে, ওই মহব্বতের কোটি ভাগের এক ভাগ হবে না. আল্লাহ তাআলা এত মহব্বত করেন, বেনিয়াজ ঠিকই মহতাজ না, কারোই মহতাজ না, কিন্তু আল্লাহ তাআলা রহমতে ভরা তার বান্দাদের জন্য. আল্লাহ তাআলা আমাদেরকে পালতেছেন, জঙ্গলের বাঘ ভাল্লুককেও আল্লাহ তাআলা পালতেছেন, আমাদেরকে পালতেছেন, আমাদের ওই সমস্ত সন্তানদের লালন পালনও আল্লাহ তাআলার জিম্মা. যারা দুনিয়াতে আসছে, চলাফেরা করতেছে, আমাদের ওই সন্তানকেও আল্লাহ তাআলা লালন পালন করতেছেন, যে এখনো তার মায়ের পেটে রয়ে গেছে, তাকেও আল্লাহ তাআলা পালতেছেন. সে যখন দুনিয়াতে আসবে, তাকে আল্লাহ তাআলা পালবেন. আল্লাহ তাআলা বলেন যে ওয়াকাইম মিন দাআতিল্লাহ তাহমিলু রিজকাহা, আল্লাহু আল্লাহু ইয়ারজুকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলিম. বলেন যে দুনিয়াতে বহু জানোয়ার, বহু জীব জানোয়ার এমন আছে যারা নিজেরা ওই খাবারের গাঁঠি হাত পিঠের উপরে নিয়ে ঘুরে না, বহন করে ঘুরে না. দুনিয়াতে যত জীব জানোয়ার আছে, তাদের কারো ঘাড়ে, কারো কাঁধে, কারো পিঠে কোনো খাবারের ঘাটতি আছে যেটা নিয়ে সে ঘুরতেছে? খাবার বহন করে না কোন প্রাণী, কোন জানোয়ার? আল্লাহু আল্লাহু ইয়ারজুকুহা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলাই সময় মতো, পরিমাণ মতো আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ান. বলে যে তোমাদেরকে ওয়াইয়াকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা খাওয়ান. আল্লাহ তাআলা সবকিছু শোনেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন. আল্লাহ তাআলার শ্রবণের থেকে কোনো জিনিস দূরে না, কোনো আওয়াজ দূরে না, আল্লাহ তাআলা জানার থেকে কোনো জিনিস আল্লাহর এলেমের সীমানার বাইরে না. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সুতরাং ওই সমস্ত শিরিকি কথা শোনা, ওই সমস্ত শিরিকি কথাবার্তা আলোচনা করা, ওই সমস্ত শিরিকি কথা নিয়ে নিয়ে চিন্তা ভাবনা করা, এর দ্বারা নিজের ভিতরকে কলুষিত করা ছাড়া, দূষিত করা ছাড়া অন্য কোনো লাভ নাই. রিজিক আল্লাহ তাআলার হাতে, খাওয়াইতেছেন আল্লাহ তাআলা, লালন পালন বানাইছেন আল্লাহ তাআলা, লালন পালনের জিম্মাদারি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই আমাদেরকে পালতেছেন. দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জত কায়নাত কি হর মখলুক কে বারে মে কব ক্যা হোগা کس کے ساتھ کیا واقعہ پیش آئے گا, کون پیدا ہوگا کون مرے گا, کب کس کی حیات ہوگی کب موت ہوگی, کس حال میں موت, یہ ساری چیزیں اللہ رب العزت نے روز اول مقدر کر رکھی ہیں. اب جو کچھ مقدر ہے اس کے علاوہ ہو ہی نہیں سکتا. حضرت مولانا الیاس صاحب رحمۃ اللہ نے فرمایا کہتے تھے لوگ کہہ دیتے ہیں اتفاق اتفاق اتفاق, اتفاق کو چیز ہے ہی نہیں, جو کچھ ہے سب اللہ کی طرف سے مقدر ہے. درخت کا پتا پیدا ہونے سے بعد ٹوٹ کر گرنے تک کتنی مرتبہ ہواؤں کے جھونکوں میں لہرائے گا, یہ مقدر ہے اللہ کے ہاں. صحرا کے ریت کا ذرہ ہواؤں میں طوفانوں میں آندھیوں میں اڑ کر کے اپنی جگہ سے کتنی دور جا کر کے گرے گا, روز اول سے مقدر ہے اللہ کے ہاں. اور جو کچھ مقدر ہے, چاہے وہ صحرا کے ذرات ہوں, چاہے وہ درختوں کے پتے ہوں, چاہے وہ سمندر کی موجیں ہوں, چاہے وہ ہواؤں کی لہریں ہوں, جو مقدر ہو چکا اس سے آگے پیچھے کچھ ہو ہی نہیں سکتا. ساری دنیا کے انسان, سارے پہلوان طاقتور, اور سارے کے سارے سلاطین اور بادشاہ, اور سارے کے سارے توپ اور بندوق والے اور ساری فوجیں سب جمع ہو جائیں, اور سب کے جمع ہونے کے بعد جنات سارے انسان سارے ملائکہ جبرائیل میکائیل عزرائیل اسرافیل یہ سب جمع ہو جائیں, سارے غوث و قطب اقطاب جمع ہو جائیں, انبیاء علیہ الصلوۃ والسلام جمع ہو جائیں, اور یہ سب جمع ہو کر کے درخت کے ایک پتے کو اگر ہلانا چاہیں تو خدا کی قسم اللہ کے امر کے بغیر درخت کے ایک پتے کو ہلا نہیں سکتے. قادر مطلق اللہ کی ذات ہے, قدرت ہر چیز کے اوپر حکمراں ہے حاکم ہے, اس کی قدرت سے انحراف کر کے کوئی کچھ نہیں کر سکتا. تو سارے کے سارے موت و حیات ہر حرکت مخلوق کی سب اللہ کے قبضے قدرت کے اندر ہے, اس کے علاوہ کوئی کچھ کر ہی نہیں. میرے محترم دوست اور بزرگوں, انہیں بولیں যে এই দুনিয়াতে কি কি ঘটবে, কখন ঘটবে, কি পরিমাণে ঘটবে, এই সব কিছু আল্লাহ তাআলা প্রথম দিনেই লিখে রাখছেন. প্রতিটা মানুষের ব্যাপারে, প্রতিটা জীব জানোয়ারের ব্যাপারে কি কি হবে সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখছেন. কতদিন বাঁচবে, কোথায় কোথায় থাকবে, কি পরিমাণে খাইবে, কি কি খাইবে, সব কিছু আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন. এর মধ্যে পরিবর্তনের কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই. দুনিয়াতে যা কিছু ঘটতেছে আল্লাহ তাআলার ওই ফয়সালা অনুযায়ী হইতেছে, ওই ফয়সালার বাইরে একটা চুল পরিমাণও কিছু হওয়া অসম্ভব. তাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন যে অনেক মানুষ এটা বলে হঠাৎ করে হয়ে গেল, ইত্তেফাকান হয়ে গেল, বলে যে এই শব্দ কোনো শব্দই না, এটা কোনো শব্দই না, ইত্তেফাকান কিছুই হয় না, হঠাৎ করে কিছুই হয় না, অ্যাক্সিডেন্ট বলতে কিছুই নাই, এইটাও আল্লাহ তাআলার ফয়সালা ছিল. এটা কি ছিল? এইটাও আল্লাহ তাআলার ফয়সালা ছিল. যা কিছু হইতেছে আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী হইতেছে, আল্লাহ তাআলার ফয়সালার মধ্যে কোনো পরিবর্তন হবে না. মেরে মুহতারাম দোস্তরা বুজুর্গ, যাকে যতদিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন সে অতদিনই দুনিয়াতে থাকতে পারবে, এর চেয়ে এক সেকেন্ড বেশিও তার থাকার কোনো উপায় নেই. অর্থাৎ কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আল্লাহ তাআলার ফয়সালার অনুযায়ী ঘটবে, এর বাইরে কিছু করার ক্ষমতা নাই. বলে যে একটা গাছের পাতা ডালের থেকে সে জন্ম নেওয়ার পরে একেবারে একটু মাথা দেখাতে যেতেছে, তারপরে আস্তে আস্তে বড় হইতেছে, পুরা হইতেছে, পুরা হওয়ার পরে একদিন বাতাসে এসে ওইটা পড়ে গেছে, ওইটা পড়ে যাওয়ার আগে কতবার তার গায়ে বাতাস লাগবে, কতবার উলট পালট হবে, এইটা আল্লাহ তাআলা লিখে রাখছেন. কত হাজার বার উলট পালট হওয়ার পর সে গাছের থেকে পড়ে যাবে, ওইটা আল্লাহ তাআলা লিখে রাখছেন. মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে আল্লাহ তাআলার ফয়সালা এত অটুট, আল্লাহ তাআলার ফয়সালা এমন অপরিবর্তিত যে দুনিয়ার সমস্ত মখলুকাত যদি একত্রিত হয়ে যায়, যেখানে বড় বড় চার ফেরেশতা জিবরিল আজরাইল ইসরাফিল মিকাইল সহ যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা যদি একত্রিত হয়, দুনিয়াতে যত রাজা বাদশাহ আর ক্ষমতাধর লোকেরা আছে তাদের বাদশাহী শক্তি নিয়ে একত্রিত হয়, তাদের ক্ষমতাকে নিয়ে একত্রিত হয়, তাদের সৈন্য সামর্থ্য নিয়ে একত্রিত হয়, সমস্ত অস্ত্র নিয়ে একত্রিত হয়, আরো যা কিছু আছে দুনিয়াতে সব যদি একত্রিত হয়ে ইচ্ছা করে একটা গাছের পাতাকে একটু লড়াইতে, আর যতক্ষণ পর্যন্ত লড়াইতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা লড়াইতে না চাবেন। মরুভূমিতে যে ধূলিঝড় হয়, ঘূর্ণিঝড় হয়, ওই ঘূর্ণিঝড়ে বালু কণাগুলো উড়ে, কোন বালু কণা কখন উড়বে, কত উপরে যাবে এবং এখান থেকে কোথায় পড়বে এবং কতবার সে জায়গা পরিবর্তন করবে, এইটাও আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী হইতেছে। আল্লাহ তাআলার ফয়সালার বাইরে দুনিয়াতে কোনো কিছু ঘটে নাই, কোনো কিছু ঘটতেছে না, কোনো কিছু ঘটবে না। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। দোস্ত বুজুর্গ, আল্লাহ কি ইস কুদরত কা তারুফ করানে কে লিয়ে আল্লাহ নে ইনসান কো পয়দা কিয়া। উমা খলকুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন আই লিয়ারিফুন। ইনসান কো পয়দা কিয়া হামনে তোমায় ইসলিয়ে নাই পয়দা কিয়া থা কি তুম চিজো কা তারুফ করাও। ইন খেতো সে ইয়ে হোগা, গল্লে সে ইয়ে হোগা, জমিন সে ইয়ে হোগা, আসমান সে ইয়ে হোগা, চাঁদ সূরজ সিতারো সে ইয়ে হোগা। হামনে তুমায় ইসকে লিয়ে নাই পয়দা কিয়া থা, হামনে তো তুমায় ইসলিয়ে পয়দা কিয়া থা কি তুম এলান করতে মশরক সে লেকে মগরিব তক, শুমাল সে লেকে জুনুব তক, জমিন সে লেকে আসমান তক, তহতো সরা সে লেকে আরশে আজম তক, চোটি সে লেকে জিব্রাইল তক, জো কুছ ইস কায়নাত মে জাহির হোগা সারা কে সারা সির্ফ ওর সির্ফ আল্লাহ কে হুকম সে জাহির হোগা। পুরি কুদরত আল্লাহ কি হর জগহ কার ফরমা। তুমি তো আল্লাহ কে তারুফ কে লিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত কেসি কুদরত ওয়ালে হ্যায়, সূরজ কি গরমি কো, ধূপ কি গরমি কো সমন্দর কে উপর ডালা, ওর সমন্দর কে উপর ডালনে কে বাদ ফির সমন্দর সে ভাপ উঠাই, ওর ও ভাপ এসা শিরি পানি কি জিসকে অন্দর সমন্দর কে জায়কে কা ওর বদবু কা কোই অমল দখল নাই হ্যায়, ইন্তেহাই শিরি পানি। ও পানি ভাপ কি শকল মে উঠাযা, ওর ভাপ কি শকল মে উঠানে কে বাদ বাদল কি শকল মে জমা কিয়া। আব মুআল্লাক হ্যায় ইয়ে বাদল, তনো পানি আপনে অন্দর লিয়ে হুয়ে হ্যায়, আল্লাহ কে হুকুম সে ঠহরা হুয়া হ্যায়। হম তো এক ঢেলে কো ভি নাই ঠহরা সকতে ফিজা মে, লেকিন ইয়ে হাজারো লাখো টন পানি লেকর কে ফিজা মে ঠহরা হুয়া হ্যায়। আব আল্লাহ কা হুকুম হো রাহা হ্যায়, ইয়ে যায়ে ওর ফলা যায়ে জগহ জাকর কে বারিশ বরসে, ইসকে অন্দর কা জো পানি হ্যায় ওয়াহ জাকর কে বরসে, হাওয়াও কে জরিয়ে সে ঢকেলতে হুয়ে উস জগহ তক ওয়াহ পৌঁছানা, ওর ও পানি জো আমার আবি তক রুকা হুয়া থা আল্লাহ কা আমর হতে হি উসমে সে বুঁদো কি শকল মে পানি কা বরসনা ওর জমিন কা সহরাব করনা, জিতনি উস জমিন কো জরুরত হ্যায় উতনি জরুরত কো পানি উতনি উতনি জরুরত কি মিকদার পানি ওয়াহ দেনা, বকিয়া পানি জিসকি জরুরত ওয়াহ নাই হ্যায় ও পানি কে অন্দর জজ হোকর কে জমিন কে নিচে জা কর কে স্টোর হোতা হ্যায়, বকিয়া পানি জো বরসতা হ্যায় কভি পাহাড়ো কে উপর ওয়াহ জা কর কে স্টোর হোতা হ্যায়, আর গরমিয়ো কে জমানে মে নদী নালে কে জরিয়ে সে খেতিয়ো কো সহরাব করতা হ্যায়, ইয়ে পানি জো জমিন কে অন্দর গয়া হ্যায়, ইয়ে পানি নলো কে জরিয়ে সে টিউবওয়েল কে জরিয়ে সে হম পিনে কে লিয়ে নিকালতে হ্যায়, ইয়ে সমন্দর কি ভাপ হ্যায়, আর জো খেতো মে বরস রাহা হ্যায় উসকে জরিয়ে সে আল্লাহ উস এক এক বুঁদ পানি কে জরিয়ে সে ফির আল্লাহ রব্বুল ইজ্জত জমিন কো জিন্দগি আতা করতে হ্যায়, ফির উসমে সে গল্লা পয়দা হোতা হ্যায়, উসমে সে দরখত পয়দা হোতে হ্যায়, গল্লে কা পয়দা হোনা, দরখতো কা পয়দা হোনা, ফির উন দরখতো কো বড়া বানানা, আর উনকে অন্দর ফলো কা লগানা, ফির উন ফলো কে অন্দর রঙো কা তবদীল করনা, আবি হরা হ্যায়, আবি পীলা হ্যায়, আবি লাল হো রাহা হ্যায়, উনকে অন্দর কা জায়কে কো বদলনা, আবি খট্টা হ্যায়, আবি তলখা হ্যায়, আবি শিরি হো গয়া, মিঠা হো গয়া, ইয়ে সারা কে সারা নিজামে কুদরত খুদা পাক কি কসম সির্ফ ওর সির্ফ আল্লাহ চড়া রহে, কিসি আদমি কে বস কি বাত নাই। এ ইনসান, হমনে তুঝে আল্লাহ কি ইস কুদরত কে তারুফ কে লিয়ে পয়দা কিয়া থা, তু বজায়ে আল্লাহ কি কুদরত কে তারুফ কে ইন চিজো কে তারুফ মে লগ গয়া, কি আম সে ইয়ে হোতা হ্যায়, লিমু সে ইয়ে হোতা হ্যায়, মির্চে সে ইয়ে হোতা হ্যায়, কটাই কিসি সে কুছ নাই হোতা, সির্ফ ওর সির্ফ আল্লাহ সে সব কুছ হোতা হ্যায়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যা কিছু আছে, আসমান জমিন, আসমানের মধ্যে আর জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের উপরে আসমানের নিচে, জমিনের উপরে জমিনের নিচে যা কিছু আছে, সেখানে একেবারে ছোট্ট একটা পৃথিবীর থেকে নিয়ে জিবরিল পর্যন্ত, আর এক কাতরা পানির থেকে নিয়ে সাগর পর্যন্ত যা কিছু আছে সবই আল্লাহ তাআলার মখলুক এবং সবই আল্লাহ তাআলার মহতাজ। আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যেই সবাই, সবার অস্তিত্ব আল্লাহ তাআলা এগুলোকে টিকায় রাখছেন, বানাইছেন আল্লাহ তাআলা, টিকায় রাখছেন আল্লাহ তাআলা, সকলেই আল্লাহ তাআলার হুকুমের মহতাজ হয়ে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণের দ্বারাই নিয়ন্ত্রিত হইতেছে। আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে কেউ যেতে পারে না, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে কেউ যেতে পারে নাই, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোন উপায় নেই। আল্লাহ তাআলার ক্ষমতা সর্বময়, সব কিছুর উপরে আল্লাহ তাআলার ক্ষমতা। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা কেমন ক্ষমতাশালী, আল্লাহ তাআলা কেমন ক্ষমতাধর, আল্লাহ তাআলা কত বড় কুদরতের মালিক, যে আল্লাহ তাআলা এই সাগরের লবণাক্ত পানির মধ্যে সূর্যের আলোকে তেজ, সূর্যের আলোকে ফেলতেছেন, নিক্ষেপ করতেছেন, এই তেজ সূর্যের আলোতে ওইখান থেকে ভাপ উঠতেছে, ভাপ বেরোইতেছে, ভাপ উপরের দিকে যাইতেছে, এই ভাবটাকে আল্লাহ তাআলা একত্রিত করছেন, মেঘ আকারে আল্লাহ তাআলা ওটাকে ভাসায় রাখছেন, যার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি নিয়ে মেঘ আমাদের মাথার উপর দিয়ে ভাসতেছে। মেঘ এখন আল্লাহ তাআলা যেখানে এই বৃষ্টি বর্ষণ করতে চাইতেছেন ওইখানে বাতাস দিয়ে ধাক্কায় ধাক্কায় আল্লাহ তাআলা ওইখানে নিয়ে যেতেছেন, তারপরে সেখানে আল্লাহ তাআলা প্রয়োজন মতো পরিমাণ মতো আল্লাহ তাআলা বৃষ্টি দান করতেছেন, যেই বৃষ্টিতে কয়েক, যে বৃষ্টির পানি কয়েক ভাগে বিভক্ত হয়ে যাইতেছে, কিছু পানি দিয়ে আল্লাহ তাআলা ওই শুষ্ক জমিনকে আল্লাহ তাআলা ভিজাইতেছেন, নরম করতেছেন, সেখান থেকে গাছপালা উৎপাদনের ব্যবস্থা করতেছেন, ফসল হইতেছে, কোথাও গম হইতেছে, কোথাও চাউল হইতেছে, কোথাও শাকসবজি হইতেছে, কোথাও তরি তরকারি হইতেছে, কোথাও ফলমূলের গাছ হইতেছে, ওই গাছগুলোর থেকে আল্লাহ তাআলা কোথাও খাদ্য শস্য তৈরি করতেছেন, কোথাও আল্লাহ তাআলা ফলমূল তৈরি করতেছেন, রোজানা পরিবর্তন হইতেছে, রোজানা পরিবর্তন হইতেছে, কখনো মুকুল আসতেছে, কখনো তার মধ্যে ছোট ছোট দানা, আস্তে আস্তে দানা বড় হইতেছে, রোজানা বড় হইতেছে, কখনো তার মধ্যে কষ হইতেছে, আর কষ কিছুদিন পরে যে রস হইতেছে, রস হইতেছে তো টক হইতেছে, আবার কিছুদিন যাইতেছে রস মিষ্টি হইতেছে, সবুজ রং ছিল এখন হলুদ হইতেছে, এক পাশ সামান্য একটু হলুদ দেখা যায়, কয়েকদিন যাইতে না যাইতে দেখা যায় যে লাল হইতেছে, এর মধ্যে ওই কষ রস হয়ে এখন রস মিষ্টি হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা ওই পানিকে ব্যবহার করে আল্লাহ তাআলা এটাকে আল্লাহ তাআলা পয়দা করতেছেন, জন্ম দিতেছেন, কিছু পানি নদী নালা আকারে খাল বিল আকারে বয়ে যাইতেছে, যেখানে বৃষ্টি হইতেছিল ওই এলাকা দিয়ে বয়ে যাইতেছে, তারা কাজ করতেছে, পানি দ্বারা উপকৃত হইতেছে, কিছু পানি আল্লাহ তাআলা যেগুলা গাছপালার জন্য দরকার নাই অতিরিক্ত, ওই পানিগুলো আস্তে আস্তে মাটির নিচে চলে যাইতেছে, মাটির নিচে যে আল্লাহ তাআলা মাটির নিচে যে ওইখানে পানির খাজানা হইতেছে, পানির ভান্ডার, পানির ভান্ডার হইতেছে ওইখানে, ওইখানে যে কুয়ার মতো পানি থাকতেছে, ওইখান থেকে আমরা নল ওইখানে টিউবওয়েলের মাধ্যমে কুয়ার মাধ্যমে পানি উঠে আমরা মিষ্টি মিষ্টি পানি পান করতেছি, এগুলা কে করতেছে ভাই? এগুলা আল্লাহ তাআলা করতেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি তো একটা গোপন রহস্য ছিলাম, আমি চাইলাম আমাকে প্রকাশ করতে, কিভাবে প্রকাশ করবে? মাখলুকের মাধ্যমে প্রকাশ করবে, মানব জাতি আমাকে চিনবে, আমাকে পরিচয় করাবে, এই মানুষ আমাকে পরিচয় করাইবে, কিন্তু মানুষ আল্লাহকে পরিচয় করানো বাদ দিয়ে মানুষ পরিচয় করাইতেছে, এইটা হলো এই জমিন, এই জমিনে এই ফসল হয়, অমুক জমিনে অমনক ফসল হয়, এইটা লোহা, লোহার দ্বারা এই বানানো যায়, এইটা কাঠ, এর দ্বারা এই বানানো যায়, এইটা এইটা এইটার দ্বারা এইটা হয়, ওইটার দ্বারা ওইটা হয়, জিনিসকে পরিচয় করার জন্য মানুষ ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আমি আসলকে জিনিসের পরিচয় করার জন্য মানুষকে বানাই নেই, মানুষকে বানাইছিলাম কেন? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি লিয়াবুদুন অর্থ হলো লিয়ারিফুন, যে আমি মানুষ আর জিন্দাটিকে শুধু এই জন্য বানাইছি যাতে করে তারা আমাকে চেনে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য বানাইছিলেন ওইটাকে বাদ দিয়া এখন জিনিসের পরিচয় করানো শুরু করে দিছি আমরা, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছিলেন যে আল্লাহ তাআলাকে চেনার জন্য, এই সমস্ত কুদরতকে আল্লাহ তাআলা আমাদের সামনে এই জন্য রাখতেন যাতে করে আল্লাহ তাআলাকে আমরা চিনতে পারি। দোস্ত আর বুজুর্গ, আল্লাহ কে ইস্তারুফ কে ওয়াস্তে আর উসকে কিবরিয়াই আর বড়াই কে ওয়াস্তে আল্লাহ নে হামে পয়দা কিয়া, اسی کو تو مانگا تھا ابراہیم علیہ السلام والسلام نے، ربنا لیقیم الصلاۃ، اے اللہ اقامت دین کی محنت کے لیے، تیرے تعارف کے لیے، تیری بڑائی اور کبریائی کی بیان کے لیے اپنے بچے کی نسل کے اندر ایک امت مانگ رہا ہوں، میں آپ کو اسی کے لیے تو مانگا تھا کہ پوری روئے زمین کے اوپر اللہ کی بڑائی اور کبریائی, جو کچھ بھی پیدا ہوا ہے دنیا کے اندر, اس کے اندر جو کچھ بھی ظاہر ہو رہا ہے نفع اور نقصان کی شکل میں, وہ سب اس کے اندر سے نکلتا ہوا تو دکھائی دیتا ہے مگر کرنے والی ذات اللہ کی ہے. غلہ زمین سے اگتا ہوا دکھائی دیتا ہے مگر غلے کا پیدا کرنا زمین کے اندر ایک دانے کے 70 دانے بنانا یہ زمین کا کام نہیں ہے, یہ اللہ, دوستو یہ اللہ کا کام ہے. بچہ ماں کے پیٹ سے پیدا ہوتا ہوا دکھائی دیتا ہے مگر ماں اپنے پیٹ کے اندر بچہ بناتی نہیں ہے, بچہ اللہ بناتے ہیں, پیدا وہاں سے ہوتا ہے. چاند دکھائی دیتا ہے تالاب کے اندر مگر چاند تالاب میں ہوتا نہیں ہے, ہوتا تو آسمان پہ ہے. یہ ہماری آنکھوں کا قصور ہے, اس کے لیے اللہ رب العزت نے محنت کے واسطے ہمیں پیدا کیا کہ کائنات کی تمام چیزوں کے اندر عزت کے, ذلت کے, کامیابی کے, ناکامی کے, کھٹاس کے, مٹھاس کے, پیاس کے, جو کچھ بھی منافع تمہیں نظر آ رہے ہیں وہ ان چیزوں کی جاگیر نہیں ہے بلکہ جاگیر ہماری ہے. ہم نے عارضی طور پر ان چیزوں کے اندر رکھا ہے لیکن ان کے اوپر قبضہ ہمارا ہے. دوا کے اندر ہم نے شفا رکھ دی ہے مگر دوا کو خود اختیار نہیں ہے کہ جس کو چاہے شفا دے, رکھ دی ہے ہم نے ضرور لیکن قبضہ اس دوا کے اوپر ہمارا ہے, اس شفا کے اوپر قبضہ ہمارا ہے. ہم جس کو چاہیں گے فائدہ دے گا, ڈاکٹر تو کہے گا صاحب اتنی بڑھیا آپ کو اتنا بڑھیا انجیکشن دیا ہے انٹراوینس کا کہ اب اس کے بعد آپ کو کسی دوا کی ضرورت نہیں ہے, یعنی آپ سیدھے قبرستان تشریف لے جائیں, مر جاؤ گے اور کیا ہوگا. تو ڈاکٹر تو یہ کہتا ہے مگر ہوتا وہ ہے دوستو جو اللہ چاہتے ہیں. ان ساری چیزوں کا تعارف کرانے کے لیے اللہ رب العزت نے اس امت کو بطور خاص 2 لاکھ امتوں میں سے اس محنت کے لیے دنیا کے گوشے گوشے میں جا کر کے دھکے کھاؤ اور اللہ کا کلمہ بلند ہو, اللہ کی کبریائی اور بڑائی چاروں طرف بیان کی جا رہی ہو, اس محنت کے لیے ہم نے تم کو پیدا کیا ہے. اور پھر اسی محنت کے واسطے قربانیوں کی بنیاد پر اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کو اللہ نے فرمایا کہ وہ نے تب ملت ابراہیم حنیفہ, اے محمد صلی اللہ علیہ وسلم براہیمی مزاج پر ان کی تربیت کیجیے. براہیمی مزاج سے مراد ہر قسم کے قربانیوں کے ساتھ اللہ کے کلمے کو لے کر کے پھرنا ہے, اپنی جان ہو, مال ہو, عزت ہو, آبرو ہو, خاندان ہو, بیوی بچے ہو, سب کو لٹانا ہے اللہ کے کلمے کو بلند کرنے کی خاطر. اس بنیاد پر ان کی تربیت کیجیے. اور وہ امت جس سے پوری روئے زمین کے اوپر اللہ کے کلمے کا تعارف اور اللہ کی بڑائی اور کبریائی کا تعارف کرانا تھا, وہ امت کس ماحول میں پل رہی تھی, اس ماحول سے نکال کر کے دعوت کی صفات اور دعوت کی مزاج, محنت کے مزاج کے اوپر لانا, اس کے لیے حضور صلی اللہ علیہ وسلم نے امت کو روز اول سے قربانیوں پر اٹھایا. تبع ملت ابراہیم حنیفہ, یہ 11 سال کو 13 سال تک جو مکہ مکرمہ کی زندگی ہے قربانیوں سے بھری ہوئی. جانتے تھے ابھی ایمان قبول کیا کہ ابھی قربانیوں میں پیس دیے جائیں گے لیکن اس کے باوجود قربان ایمان قبول کیا جا رہا ہے. ایسے سخت لوگ کہ جن سے پوری روئے زمین کے اوپر ہدایت کا کام لیا جانا ہے, ایسے پتھر دل انسان تھے اس علاقے کے رہنے والے. تم بڑے تیر انداز ہو, ہم اپنے غلام کو ایک ستون کے اندر باندھے دے رہے ہیں, اگر تم نے ہمارے اس غلام کی داہنی آنکھ کی پتلی کے اوپر تیر مار دیا تو ہم تمہیں 200 برس پرانی شراب پلائیں گے. تیر مارا جا رہا ہے, غلام تڑپ تڑپ کر کے جان دے رہا ہے اور یہ 200 برس پرانی شراب پی رہا ہے. اس ماحول میں پلنے والے لوگ, ماؤں کو تقسیم کر لیا جاتا تھا وراثت. ابو جہل حضرت عمر کے بارے میں کہا کرتا تھا کہ اگر کسی کو اپنی لڑکی کے زندہ دفن کرنے میں تکلیف ہو تو اسے چاہیے کہ وہ اپنی بچی کو عمر کے حوالے کر دے. اتنا پتھر دل انسان ہے کہ دسیوں لڑکیوں کو زندہ دفن کر دے گا لیکن اس کے دل کے اوپر کوئی اثر نہیں ہوگا. ایسے لوگ ان سے پوری روئے زمین کے اوپر ہدایت کا کام لیا جانا ہے, انسانیت کا, محبت کا, اخوت کا, ہدایت کا کام لیا جانا ہے. لہذا مزاج براہمی اور صفات دعوت پیدا کرنے کے لیے یہ 13 سال کی قربانیوں بھری زندگی تھی کہ جس میں حیوانیت انسانیت سے بدلی ہے, دشمنی اور عداوت محبت سے بدلی ہے, لوٹ کھسوٹ کرنے والے دوسرے کے اوپر لگانے والے بن گئے ہیں. ایسی قربانیاں جو 307 کے خلاف ایک بات سننے کو تیار نہیں تھے جو 307 رکھے ہوئے تھے, اس لیے کہ اتنے حریص تھے بتوں کی پوجا کی یہ کہ 307 کو بیت اللہ میں رکھے ہوئے, علیحدہ ہر ایک کی جیب میں ایک ایک عدد رکھا ہوا, خدا جیب میں وہ بھی کافی ہے, دکان پہ علیحدہ رکھے ہوئے ہیں کہ 307 خداؤں کی بھرمار اور سب ڈٹے ہوئے ہیں. یہ اس اللہ کے گھر میں جو اللہ کا گھر روئے زمین کے اوپر اللہ کی عبادت کے لیے پہلا گھر بنایا گیا, اس کے اندر یہ زبردستی کے کرایہ دار ڈٹے ہوئے 307 اور نکلنے کو تیار نہیں کسی صورت. اگر کوئی بات کرتا تو اس کی جان کے لانے پڑ جاتے. اتنے حریص بتوں کی پوجا یہ تھے یہ کہ جب کبھی کاروبار کے لیے باہر جایا کرتے تھے تو یہ جیب میں رکھے ہوئے ہوتے تھے ان کے خدا تجارت کے, جو تجارت میں ان کو نفع پہنچائے وہاں لے کے جاتے تھے. کوئی خدا لے جانا بھول گیا تو اس زمانے میں ہوٹل اور ریسٹورینٹ تو تھے نہیں, راشن پانی باغ کے لے جاتے تھے. اگر کوئی بھول گیا تو اپنے خدا کا اپنے راشن پانی سے یعنی آٹے سے پہلے خدا بنایا اور اس کے بعد اس کی عبادت کی, اس کے بعد پھر کاروبار میں گئے. اب اگر سفر لمبا ہو گیا اور راشن پانی ختم ہو گیا تو اپنے خدا کو بھی گھول کے پی جایا کرتے تھے. تو ایسے لوگ حریص تھے, بتوں کی پوجا کے اتنے حریص. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ طواف کر رہے ہیں بیت اللہ شریف کا, اور طواف کرتے یعنی بدلے تو کتنے بدلے, 307 کے حریص پوجا کے, یہاں تک بدلے کہ 307 کے مقابلے میں توحید خالص اور ایمان کامل ان کی رگ رگ کے اندر اتر گیا. اس لیے کہ جس دعوت کی محنت پوری دنیا میں کرنی ہے اس دعوت کی محنت کے لیے ایمان کامل کی ضرورت ہے اور صفات دعوت کی ضرورت ہے. وہ صفات دعوت یہاں پیدا کرائی جا رہی ہے 13 سال کی مکی زندگی کے اندر. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ طواف کرتے کرتے حجر اسود کے اوپر جب پہنچے, بوسا دیا اور بوسا دینے کے بعد فرمایا کہ اے حجر اسود, میں جانتا ہوں کہ تو صرف ایک پتھر ہے, نہ تیرے میں نفع ہے نہ تیرے میں نقصان ہے. تجھے بوسا اس لیے دے رہا ہوں کہ اللہ کے رسول جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے تجھے بوسا دیا ہے, ورنہ جانتا ہوں تیرے اندر کوئی دم درود نہیں ہے, کچھ بھی نہیں ہے. حضرت علی رضی اللہ تعالیٰ عنہ کھڑے ہوئے تھے, انہوں نے یہ بات سنی تو حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے فرمایا کہ عمر اس پتھر کے بارے میں یہ بات مت کہو, اس لیے کہ یہ بیت اللہ شریف کے بتوں میں سے کوئی بت نہیں تھا, یہ تو جنت سے آیا ہوا پتھر تھا, بیت اللہ میں نصب کیا گیا, اور قیامت میں یہ لوگوں کو نفع بھی پہنچائے گا اور نقصان بھی پہنچائے گا. اچھا علی یہ کیسے ہوگا؟ تو حضرت علی رضی اللہ تعالیٰ نے فرمایا اللہ پاک اسے دو آنکھیں دیں گے, زبان دیں گے, یہ دونوں آنکھوں سے لوگوں کو دیکھے گا اور زبان سے بولے گا. کس آدمی نے گناہوں کی کثرت کے ساتھ مجھے بوسا دیا ہے اور کس آدمی نے نیکیوں کی کثرت کے ساتھ مجھے بوسا دیا ہے, یہ دونوں کو دیکھے گا اور دونوں کو پہچانے گا, اور قیامت میں اللہ کے سامنے گواہی دے گا کہ خدا یہ وہ شخص ہے کہ جس نے گناہوں کی کثرت کے ساتھ مجھے بوسا دیا تھا, اس کی گواہی کے اوپر جہنم میں پھینکا جائے گا. اے خدا یہ آدمی جس نے نیکیوں کی کثرت کے ساتھ ہمیں بوسا دیا تھا, حجر اسود کی گواہی کے اوپر اسے جنت میں داخل کیا جائے گا. تو قیامت میں یہ حجر اسود لوگوں کو نفع بھی پہنچائے گا کو نقصان بھی پہنچائے گا. اسی وجہ سے ہمارے کافر اور ہمارے بڑے اور ہمارے بزرگ برابر کہتے ہیں کہ حج کا سفر کوئی پکنک کا سفر نہیں ہے, یہ ایمان بنانے کا سفر ہے, یہ اللہ سے لینے کا سفر ہے, اپنی زندگی کے بدلنے کا سفر ہے. جانے سے پہلے توبہ کرو اور اتنا رو کہ اللہ کو ترس آ جائے اور اللہ تمہارے گناہوں کو معاف کر دے. لوگوں کے حقوق ہیں ان کو ادا کرو. انبیاء علیہ الصلوۃ والسلام بیت اللہ شریف کے اوپر روتے چیختے پیٹتے ہوئے جایا کرتے تھے, جیسے کوئی غلام جس کو مالک نے بھیجا ہو کسی کام کے لیے اور وہ کام پورا نہ کر سکا ہو, اپنی اس کمی کے اوپر اپنی کمی کا اعتراف کرتے ہوئے روتے دھوتے مالک کے پاس آتا ہو. انبیاء علیہ الصلوۃ والسلام, اے اللہ تیرے دین کی خاطر قربانیاں دینے کا جو حق تھا وہ حق سے ادا نہیں ہو سکا. روتے پیٹتے آیا کرتے تھے انبیاء علیہ الصلوۃ والسلام اللہ کے گھر کے اوپر, اور یہاں آ کر کے اپنی محنت کی کمی کا اقرار کیا کرتے. تو یہ گھر اللہ کا گھر ہے, اپنی زندگی کو بدلنے کا گھر ہے. یہاں سے اللہ کی کبریائی قدرت کاملہ, اس کی صفات, اس کی ذات, اس کا ایمان لے کر کے جانا ہے. تو یہاں پر رو دھو کر کے اپنے گناہوں کو معاف کرانے کے لیے حقوق کی ادائیگی کے ساتھ آئے اور اتنا روئے کہ اللہ کو ترس آ جائے اور اللہ ہمارے گناہوں کو معاف فرما دے. یہ سفر ایمان کے بنانے کا سفر ہے. اللہ رب العزت نے حضرت ابراہیم سے جب اس گھر کی تعمیر ہوئی تو اس وقت فرمایا تھا کہ ابراہیم واضن فن بلحج یا تو کرے جا رہا ہوں والا کل دامری یا تین امن کل بجن امیر. ابراہیم اپنی اس امت کو پکارو جس کو تم نے اپنے بیٹے کی نسل کے اندر مانگا تھا. ملت ابراہیمی, امت مرحوم محمد صلی اللہ علیہ وسلم کی یہ امت, ابراہیم اس کو پکارو کہ وہ آئے, تم نے جس کام کے لیے پکارا تھا بلاؤ وہ آئے اور آ کر کے یہاں بیت اللہ والا ایمان یہاں سے پالنے والے اللہ ہیں, پرورش میں کسی کے محتاج نہیں, اپنی قدرت سے اسلام اسماعیل کو پالا ہے, یہاں آئے صفت خلق کا مظاہرہ کرے کہ زمین نام کی کوئی مخلوق نہیں تھی, یہی پر سے اللہ نے مخلوق کی ابتدا کی ہے, بلبلا اٹھایا ہے اور زمین کے اوپر پھیلایا ہے, جب ہلا ڈلا ہے تو اس کو پہاڑوں سے روک دیا ہے. جائیں یہاں سے یہ ایمان لے جائیں, اللہ کی صفت خلق کو لے کے جائیں, ربوبیت کو لے کے جائیں, یہاں سے صفت حفاظت کو لے کے جائیں, یہاں سے کامیابی اور فوت و فلاح کی صفت کو لے کر کے جائیں کہ اللہ رب العزت کے سب کرنے والے ہیں. ابراہیم پکارو اپنی اس امت کو, بلاؤ آئے اور یہاں سے یہ ایمان لے کر کے جائے اور دنیا کے گوشے گوشے میں, صحراؤں میں, فضاؤں میں, ہواؤں میں, پہاڑوں میں, دریاؤں میں, جنگلات میں, جہاں کہیں بھی بشریت بس رہی ہو وہاں جا کر کے اللہ کے اس کلمے کو, توحید خالص کو اور ایمان کامل کو وہاں جا کر کے بگا کے دور لوگوں, اے دنیا کے انسانوں, اس پوری دنیا کا پالنے والا, پیدا کرنے والا, حفاظت کرنے والا صرف اور صرف ایک اکیلا اللہ ہے, رب السماوات والارض ہے, خالق السماوات والارض. میرے محترم دوست اور بزرگوں, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছিলেন? আল্লাহ তাআলার পরিচয় করার, পরিচয় লাভ করার জন্য মানুষকে, অন্যান্য মানুষকে আল্লাহ তাআলা মানুষকে পরিচয় করায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন. মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, এই জন্যই আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার এই সন্তানের নসল থেকে আপনি এমন একটা উম্মত দুনিয়াতে পাঠান যারা নাকি এই দিনকে কায়েম করবে, অর্থাৎ আল্লাহ আপনার পরিচয় সারা দুনিয়াতে, সারা দুনিয়ার মানুষের কাছে করাইবে. এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে চাইছিলেন, এই যে ওই দোয়াই ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন ওই মুহূর্তে, যেই মুহূর্তে একজন বাপ হিসাবে, একজন স্বামী হিসাবে সবচেয়ে বেশি ব্যথিত থাকার কথা, ওই সময় আর কিছু চান নাই, এক উম্মত চাইছেন আল্লাহ তাআলার কাছে. মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য, অন্যান্য মানুষের কাছে আল্লাহ তাআলাকে পরিচয় করাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নসলের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, হযরত ইসমাইল আলাইহিস সালামের নসলের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন যে সময় দুনিয়া অন্ধকারে পরিপূর্ণ ছিল, ভরা ছিল অন্ধকারে, জাহালাত আর জাহালাত। পাথরের মূর্তি, নিজের হাতের বানানো মূর্তিকে নিজেদের খোদা মনে করত যে এই হলো আমাদের খোদা। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এমন জাহালাত ছিল যে বাপ যদি মারা যেত তখন মাকে ভাগ করে নিত, মাকে ভাগ করে নিত মাকে ভোগ করার জন্য, স্ত্রীর মতো বান্দির মতো ভোগ করার জন্য সন্তানেরা ভাগ করে নিত। এমন জাহালাত, এমন বর্বরতার যুগ ছিল যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত দাফন করা হইত। আর এটা ছিল নিয়ম। আর তাদের মধ্যে কিছু মানুষ ছিল অন্যতম বর্বর, যাদের মধ্যে একজন ইসলাম গ্রহণের আগে ওমর, আবু জাহাল ঘোষণা করত যে কেউ যদি কারো মেয়ে সন্তানকে দাফন, জীবিত দাফন করতে ভয় লাগে, কলিজা কাঁপে, তো ওমরের কাছে দিয়ে দিও। ওমর 10-20 জনকে জীবন্ত দাফন করে আসবে, তারপরে মদের মধ্যে মশগুল হয়ে যাবে, তার ভিতরে কোনো ভয় ভীতির ছাপও লক্ষ্য করা যাবে না। বলেন যে এমন জুলুম ছিল, এমন নির্যাতন চলতেছিল, মনুষ্যত্ব পশুত্বের দ্বারা পরিবর্তন হয়ে গেছিল, আদল ইনসাফ জুলুমের দ্বারা পরিবর্তন হয়ে গেছিল। বলেন যে গোলাম কোন অন্যায় করছে, গোলামকে গাছের সাথে বাঁধছে, মালিক বলতেছে আমার এই গোলামকে যে তীর নিক্ষেপ করে তার বুকের মধ্যে লাগাইতে পারবে তাকে 200 বছরের পুরানো মদ পান করানো হবে। এরকম বর্বরতার যুগ। এই যুগে আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসমাইল আলাইহিস সালামের আওলাদের থেকে, ওনাকে আল্লাহ তাআলা পাঠাইলেন ওই উম্মতকে তালিম দেওয়ার জন্য, ওই উম্মতকে ট্রেনিং দেওয়ার জন্য। আনিত্তাবিয়া মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের যে মেজাজ ছিল ওই মেজাজের উপরে এই উম্মতকে তৈরি করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন যে উম্মতের সামনে একটা জিনিসই থাকবে, সব কিছুকে তারা বাদ করে দিবে, শুধুমাত্র আল্লাহ থাকবে আর আল্লাহর হুকুম থাকবে। আল্লাহ তাআলার হুকুমের জন্য, আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য নিজের জান মাল ইজ্জত আবরু সবকিছুকে শেষ করে দিবে, জীবন দিয়ে দিবে, আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করতে দিবে না, নষ্ট হইতে দিবে না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম তো এই উম্মত চাইছিলেন, এইটি হল মিল্লাতে ইব্রাহিমী, মেজাজে ইব্রাহিমী, এইটা এইটার উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উঠাইছেন 13 বছর পর্যন্ত। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আমাদের জন্য মাকসাদ ওইটা হয়, চাইলে ভাই কোনো টাকার প্রয়োজন আমাদের নাই, আমাদের যত জরুরত আছে, আমাদের যত প্রয়োজন আছে, অতীতে আল্লাহ তাআলা পুরা করছেন, আল্লাহ তাআলা এখনো পুরা করতেছেন, ভবিষ্যতে আল্লাহ তাআলা পুরা করবেন, আল্লাহ তাআলাই সবকিছু করতেছেন। কিন্তু একটা পর্দার কারণে আমরা বুঝতে পারতেছি না। কৃষক জমিনের মধ্যে বীজ বপন করে চলে আসে, নরম মাটিতে ভিতরে চলে যায়, কৃষক একটা দানা মাটিতে ফেলাই চলে আসে, একটা দানা মাটির ভিতরে গেড়ে রেখে চলে আসে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ওই মাটির চাপাত থেকে, ওই মাটির চাপাত থেকে, মাটির রসের থেকে দানাটাকে হেফাজত করে পচে যাতে না যায়, ওইখান থেকে কপুল কে বের করে, আল্লাহ তাআলা বের করে, ওটাকে আস্তে আস্তে বড় কে করে, আল্লাহ তাআলাই করে, ওইখান থেকে ছড়া কে আনে, আল্লাহ তাআলাই আনে, ওইখান থেকে একটা দানার থেকে সে একটা ধানের থেকে 70টা ধান, একটা ধানের ছড়ার মধ্যে 70টা ছড়া, 70টা ধান, একটা গমের ছড়ার মধ্যে 70টা গম, কে তৈরি করতেছেন ভাই? আল্লাহ তাআলা তৈরি করতেছেন, এই সব কিছু আল্লাহ তাআলা করতেছেন, আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা রাখছেন, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলা মানুষের জন্যই সব কিছু করতেছেন। কিন্তু আমাদের সামনে হল পর্দা, হলো ওই জমিনটা, যে জমিনটা না থাকলে কোথার থেকে হইতো যে আল্লাহ তাআলা জমিনকে ব্যবহার করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করে আমাদের পর্যন্ত পৌঁছাইতে পারেন, ওই আল্লাহ তাআলা জমিন ছাড়াও খাবারকে আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত পৌঁছাইতে পারেন। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, মায়ের পেট থেকে সন্তান জন্ম নেয়, কিন্তু মা সন্তানকে বানায় না, মা বলতে পারবে না, কোনো মা এই কথাটা বলতে পারবে না, কখন তার পেটের বাচ্চার পা হইতেছে, কখন হাত হইতেছে, কখন চোখ হইতেছে, কখন নাক হইতেছে। মা যদি বানানো বলা হইতো তাহলে তো সে বলতেও পারতো যে সে কি বানাইতেছে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, মা বানায় না, বানায় কে? আল্লাহ তাআলা বানান। যে আল্লাহ তাআলা বানানো বলা, অস্তিত্বহীনতার থেকে অস্তিত্ব দেওয়ালা ওই আল্লাহ তাআলা লালন পালন করেনওয়ালাও আল্লাহ তাআলা সবকিছু পারেন, আল্লাহ তাআলা করে দেখাইছেন, আল্লাহ তাআলা দেখাইতেছেন, আল্লাহ তাআলা দেখাইবেন। সুতরাং ওইদিকে আমাদের আর নজর দেওয়ার কোনো দরকার নাই, আমাদের নজর শুধু থাকবে ইব্রাহিম আলাইহিসসালাম যেই দোয়া করছিলেন, যেই কারণে দোয়া করছিলেন আল্লাহ তাআলা দ্বীনকে নিয়ে সারা দুনিয়াতে ছড়াই পড়বে, দ্বীনকে পৌঁছাইবে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করানোর জন্য চেষ্টা করবে। বান্দা যেমন আল্লাহ তাআলাকে চিনতে পারে, আল্লাহ তাআলাকে মানতে পারে, জানতে পারে, আল্লাহ তাআলাকে মানতে পারে, বান্দা যেমন ইমানকে ঠিক করতে পারে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন জমানায় দুনিয়াতে পাঠাইছিলেন যে জমানায় বাইতুল্লাহতে 360টা ভূত রাখা ছিল, আর 360টাই শেষ কথা না, দোকানের মধ্যে আলাদা ভূত, সফরের সময় পকেটে আলাদা ভূত, সর্দারদের বাড়িতে বাড়িতে ভূত, কত লক্ষ লক্ষ ভূত যে তারা ছিল, এইগুলাই ছিল তাদের খোদা, এইগুলা দিয়েই নাকি তাদের সমস্ত দুরত পুরা হইত। কোন মানুষ যদি সফরে যাইত কিন্তু যাওয়ার সময় খোদা নিতে ভুলে গেছে, ভুলে খোদা রয়ে গেছে, খোদা যাই সারতে পারে নাই বান্দার সাথে, তখন কি করত? ওই সময় তো আর হোটেল মোটেল ছিল না, ওই বাড়ির থেকে যাওয়ার সময় আটা ময়দা নিয়ে যাইতে হতো সাথে করে, তো নিজের সান্ত্বনার জন্য আটা দিয়ে একটি আটা ছেনে আবার আটা দিয়ে খোদা বানাইত, আটা দিয়ে খোদা বানাই শুকের একটা পকেটের মধ্যে ভরত, তারপর হলো খাওয়া দাওয়া করতো, যে খোদা যদি না থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের মধ্যে সুফলকে বয়ে আনবে, সুফলকে বয়ে আনবে। এরপরে আবার যখন নাকি সফর যদি কোনো সময় এমন হইতো যে সফর লম্বা হয়ে গেছে, খিদা এখন শস্যা ভুল দেখতেছে, এখন কি করতেছে, খোদা চাবাই চাবাই খাইতেছে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এই সমস্ত খোদার মধ্যেও কোনো শক্তি নাই, ঔষধের নাম ঔষধ নামক খোদার মধ্যেও কোনো শক্তি নাই। ঔষধ কোনো মানুষের সুস্থ করতে পারে না, ঔষধ খাওয়ার পরে মুখে দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, যাকে আল্লাহ তাআলা সুস্থতার কারণ হইতে বলে যে ঔষধকে সে সুস্থতার কারণ হয়, যে ঔষধকে অসুস্থতার কারণ হওয়ার কথা হুকুম দেয় সে অসুস্থতার কারণ হয়ে যায়। ডাক্তারের কাছে গেলে লম্বা ফর্দ একটা ধরাই দিয়া বিরাট একটা ফিশ নিয়া বলে যেমন একটা ইঞ্জেকশন দিলাম আর আপনার আসার দরকার নাই, এরপর আপনি সুস্থই থাকবেন, বাড়িতে যেতে যেতে মরে গেছে, আসার দরকার নাই মানে কি আপনি বাঁচবেনই না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, শেফা আল্লাহ তাআলার হাতে নাই, দলে দলে যাইতেছে হসপিটালে, ঝাঁকে ঝাঁকে লাশ বের হইতেছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, ওষুধ ব্যবহার করা ছাড়া কেউ মরতেছে না, ঔষধ ব্যবহার করে বাঁচাচ্ছে মরতেছে বেশি, ঔষধের মধ্যে কোন সেবা নাই, সেবা কার হাতে ভাই? সেবা আল্লাহ তাআলার হাতে, রিজিক আল্লাহ তাআলার হাতে, ইজ্জত আল্লাহ তাআলার হাতে, জিল্লতি আল্লাহ তাআলার হাতে। ফলটা মিঠে হবে না টক হবে এটা কে করতেছে ভাই? আল্লাহ তাআলাই করতেছেন। তা আমাদের কামটা কি? আমাদের কামটা হলো যে আমাদের বাপ আমাদের জন্য যেটা চেয়ে গেছেন সেটা হলো সারা দুনিয়াকে আল্লাহ তাআলাকে পরিচয় করানো, সারা দুনিয়ার মানুষকে দাওয়াত দেওয়া। ওই ট্রেনিং এর জন্য যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তখন মক্কার অবস্থায় 13 বছর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি আর মুজাহাদা, খাওয়া না খাওয়া আর বিভিন্ন রকমের কষ্ট মুসিবত বালা এমন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদাস্ত করলেন, এমন ভাবে সাহাবারা বরদাস্ত করলেন যেটা বর্ণনা করে তা শেষ করা যাবে না। 13 বছর পর্যন্ত উম্মতকে গড়লেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের দ্বারা উম্মত তৈরি হইল। যে ওমর সম্বন্ধে এতক্ষণ পর্যন্ত এত কিছু শুনলাম, এই ওমর এমন হয়ে গেলেন ইসলাম গ্রহণের পরে একদিন তওয়াফ করতেছেন, যাদের অন্তরে 360 বিশ্বাস তো ছিলই, আরো কোটি কোটি অনেক কিছু খোদার অনেক খোদারই বিশ্বাস ছিল, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তর এত পাক হয়ে গেছে, এত পবিত্র হয়ে গেছে, আল্লাহ তাআলার ধ্যান এত, আল্লাহ তাআলার আজমত বড়াই বড়ত্ব, আল্লাহ তাআলার হুকুমের সামনে এমন অনুগত হয়ে গেছেন। তওয়াফ করতে যেয়ে যখন নাকি হযরত আসওয়াদকে চুমা দিলেন, হযরতকে চুমা দেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে হযরত আসওয়াদ, আমি তোমাকে কখনই চুমা দিতাম না, আমি বিশ্বাস করি না যে তোমার মধ্যে কোনো কিছু করার ক্ষমতা আছে, শুধুমাত্র এই জন্য তোমাকে চুমা দিতেছি যেহেতু আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমা দিতে নেই এটা দেখছি, এই কারণে আমি চুমা দিতেছি। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, ঈমান এত খালিস হয়ে গেছে, মখলুকের থেকে ঈমান, এমন মখলুকের প্রতি বিশ্বাস, মখলুকের থেকে বিশ্বাস এমন ভাবে উঠছে একমাত্র আল্লাহ তাআলার জাতের উপরে নিজের বিশ্বাস স্থাপন হয়েছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, যে নাকি খালেস ইমানদার না হবে তার দ্বারা দুনিয়াতে দিনের কোন মেহনত হইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলতেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ধন্যবাদ এর বাইরেও নবীজির মুখ থেকে শুনে আরেকটা কথা জানা ছিল, সমস্ত সাহাবী যে সব কথা জানবেন এরকম তো না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর, এই পাথরটার ব্যাপারে অন্যান্য পাথরের মতো মন্তব্য করেন না। কারণ বলে যে কেন, বলে যে এটা কোন বাইতুল্লাহ যে 360 খোদা ছিল, ওই 60 খোদার এক খোদা না বা 60 খোদার কোন টুকরা না, এটা জান্নাতের পাথর। জান্নাতে ছিল, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন বাইতুল্লাহতে লাগাই দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে লাগাই গেছেন। বলেন যে মানুষের উপকারের কারণে হইতে পারে, মানুষের ক্ষতির কারণেও হইতে পারে, ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই পাথরটাকে দুটো চোখ দিবেন, আর এই পাথরটাকে একটা জবান দিবেন, সে কথা বলবে। ওই চোখ দিয়ে পুরা কিয়ামতের ময়দানকে দেখবে, পুরা কিয়ামতের ময়দানকে দেখবে, সব ওই সমস্ত মানুষকে দেখবে, যে সমস্ত মানুষ বাইতুল্লাহতে গেছে, হজ করছে, তওয়াফ করছে, চুমা দিছে, সাদের তাদেরকে সে দেখে দেখে চিনবে, এবং সেটা বুঝতে পার তার মনে আছে কোন গুনাগার, মাথার থেকে পা পর্যন্ত গুনা, আল্লাহর নাফরমানি করতে করতে নিজেকে শেষ করে পয়সার জন্য বাইতুল্লাহতে চলে যে চুমা দিয়ে আসছে, আল্লাহ তাআলার কাছে পাথর বলবে যে আল্লাহ, এই যে ওই লোকটা, ওর মাথার থেকে পা পর্যন্ত গুনা ছিল, সে আমাকে তওয়াব, সে আমাকে চুমা দিছিল, তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তার মাথার থেকে পা পর্যন্ত গুনা ছিল, এটুকু শোনা মাত্র আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিল। আল্লাহ, এই লোকটা অমুক, যার জীবনে নেকির পরিমাণ বেশি ছিল, সে বাইতুল্লাহতে আসছিল, সে আমাকে চুমা দিছিল, আল্লাহ তাআলা এটা শোনার মাত্র তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আমরা যে বাইতুল্লাহতে যাই, এই বাইতুল্লাহতে যাওয়ার না, বাইতুল্লাহ কোনো পিকনিকের সাবন না, বাইতুল্লাহ তো কোনো আনন্দের ভ্রমণ না, বাইতুল্লাহ সফরটা অত্যন্ত কঠিন। সমস্ত নবী বাইতুল্লাহ সফর করছেন, সমস্ত নবী বাইতুল্লাহ জিয়ারত করছেন, বাইতুল্লাহ তওয়াফ করছেন, মিনা আরাফাতে সমস্ত নবী গেছেন। এটা অত্যন্ত কঠিন জিনিস। যখন বাইতুল্লাহ নির্মাণ করা হলো, আল্লাহ তাআলা ওই আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে এলান করে দেন, ডাকেন মানুষদেরকে যে তারা যেন বাইতুল্লাহ তওয়াফ করতে আসে, বাইতুল্লাহ জিয়ারতে আসে, পায়ে হেঁটে হেঁটে আসে, উটের পিঠে চড়তে চড়ে চড়ে আসে, দূর দূরান্ত থেকে আসতে আসতে তাদের চেহারা যেন ধুলো বালিতে তাদের চেহারা আচ্ছাদিত হয়ে যায়, পাগলের মতো, প্রেমিকের মতো তারা যেন আসতে থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত দিলেন, ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম ডাকলেন, ওই ডাকের সাড়া যে যে দিছে, যতবার দিছে ততবার বাইতুল্লাহ যাবে। এখন কিভাবে যাবে, এটা হলো তার নিজস্ব ব্যাপার। জুলুম করতে করতে যাবে, হাত কষ্ট করতে করতে যাবে, গুনাহ করতে করতে যাবে, হারাম হারাম খাইতে খাইতে যাবে, আর কিভাবে যাবে, না নেকি করতে করতে যাবে, নবীরা যেভাবে গেছেন ওইভাবে যাবে, কাঁদতে কাঁদতে যাবে, না আনন্দ ফুর্তি করতে করতে যাবে, ওইখানে যে গুনার বাজার গরম করতে করতে যাবে, এটা হলো তার নিজস্ব ব্যাপার, কিন্তু যাবে ইব্রাহিম আলাইহিসসালামের ডাকের কারণেই। এই জন্য মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, বাইতুল্লাহ সফর খুব সতর্কতার সাথে করতে হবে। বাইতুল্লাহতে যাওয়ার আগে সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে, কারণ হক নষ্ট যদি করে থাকে সবচেয়ে বড় গুনাহগার, কোন হক নষ্ট করে থাকলে ওকে হককে আদায় করে যেতে হবে। সমস্ত নেক কামের সাথে সম্পর্ক নিয়ে তারপর বাইতুল্লাহ সফর শুরু করতে হবে। আল্লাহ তাআলার হুকুমের পাবন্দ হয়ে, নবীর তরিকার পাবন্দ হয়ে অভ্যস্ত করে নিজেকে তারপরে বাইতুল্লাহ সফর শুরু করতে হবে। বাইতুল্লাহ সফর যেন কোন গুনাহরত অবস্থায়, যারা সুন্নত সুন্নতে অনুযায়ী চলে না, তারা তো কবিরা গুনাহ করতে করতে বাইতুল্লাহ সফর শুরু করে, গুনাহরত অবস্থায় এই দেশে যত গুনাহ করছে তত করছেই, আরো গুনাহ করতে করতে তারা বাইতুল্লাহ সফর করে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, হজে আসর কিন্তু দেখে রাখবে, কিয়ামতের ময়দানে চিনবে যে নবীর সুন্নতের খেলাফ করে কবিরা গুনাহ করতে করতে কে বাইতুল্লাহ সফর করছে আল্লাহর কাছে বলে দিবে। তবে রে মহতরাম দোস্ত বুজুর্গ, এইবার যখন যাবে, যাওয়ার পর ওইখানে যাবে, কান্দবে, বুক ভাসাবে কানতে কানতে, যে আল্লাহ, যে জন্য তুমি দুনিয়াতে বানাইছিলে, দুনিয়াতে আমাদেরকে মানব জাতি হিসেবে সৃষ্টি করছিলে, আখেদের উম্মতের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করছিলে, যেই দায়িত্ব আমার উপর ছিল এর কোনোটাই আমি করতে পারি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, উনি বলতেছিলেন যে ওই রকম গোলামের মতো যাবে, যেই গোলামকে তার মালিক কোথাও কোনো কাজে পাঠাইছিল, কিন্তু সে যে কোনো কারণেই হোক সেটাকে পুরা করতে পারে নাই, এই গোলাম যেন কানতে কানতে ভয়তে ভয়তে মালিকের দিকে যাইতে থাকে, মালিকের সামনে যাইতে থাকে, ওর চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি ভয় নিয়ে আল্লাহর ঘরে যেতে হবে। কারণ দুনিয়ার সমস্ত মালিকের চেয়ে সবচেয়ে বড় মালিক কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। মেরে মহতরাম দস্তার বুজুর্গ বাইতুল্লাহ সফর তো চোখের পানি আর তওবা আর ইস্তেগফারের দ্বারা হবে, বাইতুল্লাহ সফর যেন কোনো আনন্দ উল্লাসের সফর না হয়। সমস্ত নবীরা আসছেন, যেখানে যেখানে জামাতের মেহনত করার কথা ছিল নবীর ওইখানে মেহনত করছেন, মেহনত করা বাইতুল্লাহতে আসছেন, কাঁদতে কাঁদতে আসছেন, বুকে চোখের পানিতে বুক ভাসেছেন যে আল্লাহ যে মেহনতের জিম্মাদারি দিয়ে যে কামের জিম্মাদারি দিয়ে আমাদেরকে ওই এলাকায় তুমি আমাকে পাঠাইছিলা, আমি ওই কামের হককে আদায় করতে পারিনি, আল্লাহ আমি তোমার কাছে মাফ চেয়েছি, আমাকে মাফ করে দাও। মেরে মহতরাম দস্তার বুজুর্গ বাইতুল্লাতে নিজকে নিজে মাফ চাওয়ার জন্য বাইতুল্লাতে যাইতেন। মেরে মহতরাম দস্তার বুজুর্গ বাইতুল্লাহ তো এই জন্য ছিল যে সারা দুনিয়াতে দাওয়াতের মেহনত করবে, যে মাকসাদ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাছেন এই মাকসাদকে পুরা করবে, আর এই কমি খামি পুরা করার জন্য ওই বাইতুল্লাতে যে আল্লাহ তাআলার কাছে কানবে। মেরে মহতরাম দস্তার বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকে এমনি পাঠান নাই, আল্লাহ তাআলা একজন আল্লাহর একজন খাস খলিল নবী আমাদেরকে চাইছেন, আমরা তার সন্তানের মতো আমাদের কাছ থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে চেয়ে নিছেন, আর এই জন্য চেয়ে নিছেন যে সারা দুনিয়াতে আমরা দাওয়াতের কাম করব, আল্লাহ তাআলার পরিচয় করাবো, আল্লাহ তাআলার হুকুম মতো মানুষ জীবনযাপন করে, আল্লাহর নবীর তরিকা দিনের উপরে মানুষ চলে, এইটি আমাদের জিম্মাদারি। এইটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে চাইতেছিলেন, আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দোস্তো আর বুজুর্গ, ইসি ঈমান کے بننے کے بعد جو مکہ مکرمہ کی قربانیوں بھری زندگی کے اندر بنا ہے، اس لیے کہ ایمان کے بارے میں ہے کہ الایمان یتغذى بالمصائب والمشقہ، یہاں ایمان بنا تھا، یہاں دھکے کھائے تھے صحابہ نے، پھر یہاں سے جب ہجرت کر کے مدینہ منورہ خدا صلی اللہ علیہ وسلم تشریف لے گئے اور صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین گئے، تو سب سے پہلے اسی ایمان کی فکر، ایمان کی دعوت اور ایمان کی محنت کے لیے کسی جگہ کا قیام، اپنا گھر بنانے سے پہلے اپنے گھر کی فکر نہیں، کوئی ایسی جگہ ہو کہ جہاں بیٹھ کر کے دعوت کی بات کی جائے، اللہ کے بندوں کو اللہ کی بڑائی اور کبریائی کی طرف بلایا جائے، اس کے لیے مسجد نبوی کا قیام جو ہے وہ عمل میں آیا۔ مسجد نبوی کا وجود دعوت کی بنیاد پر ہے، نماز کا وقت آیا تو نماز بھی پڑھ لی گئی، عشاء کی نماز بسا اوقات رسول صلی اللہ علیہ وسلم کے زمانے میں دعوت کی مشغولیت کی وجہ سے ایک ایک بجے رات میں پڑی تھی۔ حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ جماعتوں کی ترتیب دے رہے ہیں، مشورے چل رہے ہیں، نماز کا ٹائم آیا، چلو اب ظہر کی نماز بھی پڑھ لی جائے۔ تو یہ مسجد نبوی، اس کو دعوت کی بنیاد پر قائم کیا گیا، صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کو اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے اسی مسجد میں ایمان کی بنیاد پر اٹھایا۔ صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کا یہاں تو ڈھائی گھنٹے کی بات کہی جا رہی ہے ان سے، جبکہ صحابہ کا مزاج یہ تھا کہ انہوں نے اس ایمانی محنت کے لیے اور مسجد کی ماحول میں رہ کر کے ایمان کو سیکھنے کے لیے انہوں نے جو ترتیب قائم کی تھی، ایک جماعت تو وہ تھی کہ جس کا پورا وقت، پوری جان، پورا مال، سارا کے سارا مسجد نبوی کے لیے، ایک جماعت وہ تھی کہ جو آدھا آدھا، آدھا دن اپنے کاروبار کا اور آدھا دن مسجد نبوی کا، آدھا دن اپنے بیوی بچوں کا، آدھی رات اپنے بیوی بچوں کی، آدھی رات مسجد نبوی کی، اس وقت سے آدھی آدھی تقسیم کیے ہوئے تھے۔ ہر سال خروج تقاضوں کے اوپر نہیں بلکہ تقاضے پیدا کر کے اور ان تقاضوں کو پورا کرنا، اور وہاں صحابہ صرف خالی تقاضے کو پورا کرنے کے لیے نہیں بلکہ اپنے تعلیم کے حلقوں کو، ایمان کے حلقوں کو، ایمان کے مذاکروں کو لے کر کے جاتے۔ جس دین کو تم نے ہماری زبانی دعوت کی بنا پر قبول نہیں کیا ہے، نہیں سمجھ پائے ہو، اب عملی طور پر ہمارے پاس آ کر کے مشورے ہمارے پاس آ کر کے دیکھو کہ وہ دین جس کی اب تمہیں دعوت دے رہے تھے وہ دین کیا ہے، اس کا معاشرہ کیا ہے۔ یہ جزیہ وغیرہ تو براہ نام تھا، دعوت دے سے پہلے دین قبول کر لو، نہیں تو جزیہ دے دو۔ جزیہ دینے کا مقصد یہی تھا ہماری آمد و رفت کا راستہ کھل جائے۔ تم آؤ، جس دین کو زبانی تم سمجھ نہیں پائے ہو، ہمارے اس اخلاق کو، ہمارے اس کردار کو، ہمارے اس لین دین کو، ہماری تجارتوں کو، ہمارے معاشرے کو عملی طور پر آ کر کے دیکھو۔ عملی طور پر جب آ کر کے دیکھو گے تو اس سے متاثر ہو کر کے دین قبول کر لو گے۔ تو وہ بھی دعوت کی ایک شکل تھی۔ میں یہ عرض کر رہا تھا کہ صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کی مقامی محنت کی یہ ترتیب وہ تو خروج چار مہینے کا، چھ مہینے کا، حضور صلی اللہ علیہ وسلم کے زمانے میں تو چھ مہینے کا تھا، وہ تو حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کے زمانے میں چار مہینے ہو گئے. آپ نے کہہ دیا کہ ہر مجاہد اللہ کے راستے میں جانے کے بعد چار مہینے کے بعد واپس آ جائے، پھر چلا جائے. تو چار مہینے ان کے زمانے میں ہو گئے، تو چار مہینے یہ، اور پھر آدھا دن مسجد نبوی کا، آدھا دن اپنے کاروبار کا، آدھی رات مسجد نبوی کی، آدھی رات اپنے بیوی بچوں کی. تو چار مہینے مسجد نبوی کے اور چار مہینے اپنے گھر اور کاروبار کے لیے ہو گئے. پھر ان چار مہینوں میں دو مہینے اپنے کاروبار کے لیے اور دو مہینے مسجد نبوی کے لیے. اب اس میں ایمان کے حلقے قائم ہو رہے ہیں، ایمان کا حلقہ قائم کر کے اور ملاقاتوں اور رشتوں کے ذریعے سے نقد اٹھا اٹھا کر کے لا کر کے ان کو صحابہ ایمان کے حلقوں میں جوڑا کرتے تھے. یہ ہم جیسے لوگ نہیں تھے، یہ کامل ایمان والے کہ جن کے ایمان کی قسمیں کھائی جائیں اور جن کے ایمان کا عالم یہ ہے کہ اگر مجموعے کے اوپر تقسیم کر دیا جائے تو اللہ ان کی مغفرت فرما دے. ایسے کامل ایمان والے لوگ کامل ایمان والوں پر گشت کر رہے ہیں. حضرت ابو ہریرہ بازار میں گشت کر رہے ہیں، صحابہ کرام پر گشت کر رہے ہیں. اٹھو تو صحیح، ذرا ہمارے ساتھ چلو تھوڑی دیر کے لیے، آؤ اپنے اللہ کے اوپر ایمان لے آئیں. ہمارا اللہ کیسا بڑا ہے، ہم نے آج تک ایمان کے حلقے قائم کر کے اللہ کی بڑائی کے تذکرے کیے ہی نہیں، ہم جانتے ہی نہیں کہ ہمارا اللہ کیسا بڑا ہے. آؤ اپنے اس اللہ کی بڑائی اور اس کی کبریائی کا تذکرہ کریں. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ گشت کر رہے ہیں، ایک ایک دو کو لے کر کے آ رہے ہیں، مسجد کے فضائل بیان کرتے ہوئے دین کی ایک بات سیکھنے کے لیے یا سکھانے کے لیے. جب کوئی آدمی اللہ کے راستے میں نکلتا ہے، مسجد کی طرف چلتا ہے، تو اللہ رب العزت اسے ایک کامل حج کا ثواب عطا فرماتے ہیں. اور جب تک وہ چلتا ہے اللہ کے راستے میں رہتا ہے، تو اس کا ہر قدم فرشتے کے پر کے اوپر پڑتا ہے. ایک ایک کے خوشامد کر کے اور ان کو لے کر کے آئے. حضرت عبداللہ ابن رواحہ گشت کر رہے ہیں، معاذ ابن جبل گشت کر رہے ہیں، عبید ابن کعب، اجلے صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین ایمان کی خاطر فرماتے ہیں، ہم جو تمہیں ایمان کی بنیاد پر اٹھا کر کے ایمان کے حلقوں میں لا کر کے جوڑتے ہیں، ترغیب دے کر کے، اس سے ہمارے ایمان میں اضافہ ہوتا ہے. پہاڑوں جیسا ایمان ان ایمانی حلقوں کے اندر ملاقاتوں اور گشتوں کے ذریعے سے لا لا کر کے جوڑنا، اور پھر اللہ کی بڑائی اور کبریائی کے مسلسل تذکرے. اذا تکرر الکلام وانا سمی تقرر فی القلب، ایک بات بار بار کانوں سے ٹکراتی ہے تو دل کے اندر اتر جاتی ہے. فرماتے ہیں کہ ان ملاقاتوں کے ذریعے اور ان مذاکروں کے ذریعے سے اب ہمارے ایمان کا حال یہ ہے کہ اگر ہمارے سامنے جنت اور جہنم کو لا کر کے رکھ دیا جائے تو ہمارے ایمان میں ایک رائی کے دانے کے برابر اضافہ نہیں ہے. یہاں تک ایمان بنا، ایسا مضبوط اور قوی ایمان بنا. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ اتنے قوی ایمان کے باوجود، ایسے ہی حضرت علی رضی اللہ تعالیٰ عنہ کو تو قول ہے کہ جنت اور جہنم کو لا کر رکھ دیا جائے تو ہمارے ایمان میں اضافہ نہیں ہوگا. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ باوجود ہے کہ ان کے بارے میں حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ اگر میرے بعد کوئی نبی ہوتا تو عمر ہوتا. ایسے ایمان، قابل ایمان والے، لیکن ایسا قوی ایمان رکھنے کے بعد بھی عالم یہ تھا جس کے پاس جتنا زیادہ سرمایہ ہوتا ہے وہ اتنے زیادہ بے چین ہوتا ہے. اور پھر الایمان بین الخوف والرجا، ایسا قوی اور مضبوط ایمان کے بعد شیطان ادھر سے گزرتا بھی نہیں ہے جدھر سے عمر گزر جاتی ہے. اپنے خلافت کے زمانے میں حضرت حذیفہ رضی اللہ تعالیٰ عنہ سے فرمایا کہ حذیفہ، اللہ نے تمہیں منافقین کی فہرست دی ہے، ہم تم سے منافقین کی اس فہرست کو نہیں مانگتے، البتہ اتنا ضرور چاہتے ہیں حذیفہ ذرا اس فہرست کو لاؤ اور ہمارے سامنے لا کر کے پڑھو، ہمیں بتاؤ، ہم دیکھنا چاہتے ہیں کہ اس منافقین کی فہرست میں کہیں عمر کا نام تو نہیں آ رہا. اپنے ایمان کے بارے میں اس قدر بے چین. حقیقت یہ ہے کہ جس کے پاس جتنا بڑا سرمایہ ہوتا ہے دوستو وہ اتنے زیادہ بے چین ہوتا ہے, وہ تو منافق ہوتا ہے جسے اپنے ایمان کی کوئی فکر نہیں ہوا کرتی. صحابہ کرام رضوان اللہ علیہ اجمعین مسجد کی آبادی کے ذریعے 2.5 گھنٹے کی بات, تو ہمارے مقصود تو یہ ہے کہ ہماری پوری زندگی کی ترتیب وہ بنے جو صحابہ کرام رضوان اللہ علیہ اجمعین رسول صلی اللہ علیہ وسلم نے, کہ 2.5 گھنٹے نہیں پوری امت کو اس کے ایک ایک لمحے کو ایک ایک سانس کو مسجد سے جوڑا تھا. مسجد مسجد اللہ کا گھر ہے, مسجد سے جوڑنے کا مطلب اللہ سے جوڑا تھا. جو کچھ اس کائنات کے اندر ہے وہ سارا کے سارا فقیر اور محتاج ہے. یہاں کا غنی بھی محتاج, یہاں کا مالدار بھی محتاج, یہاں کا بادشاہ بھی محتاج, یہاں کا وزیر بھی محتاج, یہ سارے کے سارے فقیر ہیں. یہ محتاجوں کی دنیا ہے, فقیروں اور غریبوں کی دنیا ہے. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو ان فقیروں سے نہیں جوڑا تھا بلکہ غنی کے گھر سے جوڑا تھا, اور وہ غنی کا گھر اللہ کا گھر ہے. یا ایھا الناس انتم الفقراء الى اللہ واللہ هو الغنی الحمید. اے دنیا بھر کے انسانوں, فقیروں, مالداروں, سونے چاندی والوں, ہیرے جواہرات والوں, تم سارے کے سارے ننگے بھوکے فقیر اور محتاج محض ہو, غنی صرف اور صرف اللہ کی ذات, اللہ کی ذات ہے. تو حضور صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو فقیروں کے ساتھ نہیں جوڑا بلکہ غنی کے ساتھ جوڑا ہے, اور وہ غنی کی ذات, غنی ذات جو ہے وہ اللہ رب العزت. میرے محترم دوست اور بزرگوں, حضور صلی اللہ علیہ وسلم 1300 বছর পর্যন্ত মক্কা মুআজ্জামাতে ইমানের দাওয়াত দিলেন, ইমানের মেহনত করলেন, আর মানুষ ইমানকে গ্রহণ করতে লাগলো, ওনাদেরকে তরবিয়াত করলেন. তরবিয়াত করতে করতে ইমানের যে কি অবস্থা এক একজনের হয়েছে এটা তো আমরা আগেই শুনতে পারলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে আল্লাহ ছাড়া কারো প্রতি কোনো বিশ্বাস বা কোনো আস্থা বা আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে এরকম যারা পরিবার বিশ্বাস ওনার অন্তরের মধ্যে ছিল না. এরকমই সাহাবারা যখন তৈরি হলেন তখন আল্লাহ তাআলার হুকুমে 13 বছর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতে গেলেন. মদিনাতে যাওয়ার পরে এখনো মুহাজিরদের থাকার কোনো জায়গা নাই, ওনাদের বিবি বাচ্চাদের মাথা গোজার কোনো ঠাই নাই, এর মধ্যেই ওগুলাকে উপেক্ষা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে মসজিদ বানানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন, সর্বপ্রথম মসজিদ বানাইলেন. কারণ সারা দুনিয়াতে যদি দিনের দাওয়াত নিয়ে যেতে হয় তাহলে মসজিদকে কেন্দ্র করেই মসজিদ থেকে যেতে হবে. এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করে ওই মসজিদের মধ্যে আমরকে চালু করে দিলেন, ওই মসজিদের মধ্যে তালিমের হালকা চালু করে দিলেন, ওই মসজিদের মধ্যে আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা শুরু করলেন. আল্লাহ তাআলাই সবকিছুর মালিক, আল্লাহ তাআলার ইচ্ছাই সবকিছু হয়, এই আলোচনার হালকা ওই মসজিদে শুরু করলেন, তালিমের হালকাও শুরু করলেন, ইমানের হালকাও শুরু করলেন, আর ওই মসজিদ থেকে জামাত বিভিন্ন দিকে পাঠানো শুরু করলেন. যে মসজিদটা এই জন্যই বানানো হলো যে মসজিদে এসে ইমানের হালকা কায়েম করবে, এই মসজিদে তালিমের হালকা কায়েম হবে, এই মসজিদে দিনের মশওয়ারা হবে সবকিছুর জন্য, আর সাথে সাথে এখানে নামাজও হবে, নামাজ রক্ত হলে নামাজও পড়ে নেবে. যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ওই এই সমস্ত আমলের ব্যস্ততা মাঝে মাঝে বেড়ে গেলে এশার নামাজ অনেক গভীর রাত্রিতে পড়া হইত, অনেক গভীর রাত্রিতে এশার নামাজ পড়া হইত. এই সমস্ত আমলের কারণে নামাজের তাকিব করতে বাধ্য হইতেন. আর সাহাবাদের সম্পর্ক শুধু নামাজের সময়ের সাথে মসজিদের সম্পর্ক ছিল না, বরং সাহাবাদের পুরো জীবনের সম্পর্ক মসজিদের সাথেই ছিল. আমাদের জন্য শুধু নামাজের সময়ের সাথে সম্পর্ক সাহাবাদের ওইরকম ছিল না, সাহাবাদের মসজিদের সাথেই সম্পর্ক ছিল. সাহাবারা আল্লাহর রাস্তাতে সফর করতেন, 4 মাস 6 মাস সফর করতেন. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে 4 মাসে লম্বা লম্বা সফর করতেন, আর মদিনাতে ফিরে আসার পরে সময়টাকে দুই ভাগ করতেন, দিনের এক ভাগ নিজের ব্যবসা বা কায় কারবারের জন্য, আর এক ভাগ মসজিদের জন্য, রাত্রি এক ভাগ পরিবার পরিজনের জন্য, আর এক ভাগ মসজিদের জন্য. তাইলে দিনের 12 ঘন্টার অর্ধেক 6 ঘন্টা, রাত্রের 12 ঘন্টার অর্ধেক 6 ঘন্টা, দৈনিক 12 ঘন্টা ছিল তাদের মসজিদের জন্য. এটা তো হলো কিছু সাহাবি, অনেক সাহাবি এমন ছিলেন যারা পুরো দিন আর রাতকে তারা মসজিদের জন্যই অক্ষ করে দিছিলেন, মসজিদের আমালের জন্য অক্ষ করে দিছিলেন. মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, সাহাবারা তো এরকম ভাবে মসজিদে আওয়াজ করতেন, আর আমাদের কাছে তো 2.5 ঘন্টাও কষ্ট লাগে, বলে যে আড়াই ঘন্টা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে মসজিদে নববীর মতো চব্বিশ ঘন্টা যেন আমাদের মহল্লার মসজিদ গুলো ওরকম আবাদ হয়ে যায়, যেখানে ইমানের হালকা হবে, যেখানে ফাজাইলের তালিমের হালকা হবে, মানুষ যে দিনের কথা বলবে, দিনের কাম করবে কি পাবে। বলে যে কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে দিনের কথা বলার জন্য রওনা দেয়, তাহলে একটা কবুল হজ করার নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। এরপরে যতদিন সে চলতে থাকবে তার প্রতিটা কদম ফেরেশতাদের পরের উপরে পড়বে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, এই লাভের কথা ওই তালিমের হালকাতে বসে সাহাবারা জানতেন, সাহাবারা শুনতেন। আর তালিমের ইমানের হালকাতে নিয়ে আসার জন্য বড় বড় সাহাবিরা গাস করতেন। সাধারণ সাহাবি ওনাদের তুলনায় যারা ছোট তারা তো গোস্ত করতেনি, বড় বড় সাহাবিরা গাস করতেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গাস করতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাস করতেন, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা গাস করতেন, হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবি, বড় বড় সাহাবি, তারা এই মসজিদকে আবাদ করার জন্য, ইমানি হালকাতে বসানোর জন্য বাজারে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তারা গাস করে মানুষদেরকে নিয়ে আসতেন। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, কেন মসজিদের সাথে এরকম জুড়তে চাইলেন? কেন মসজিদের সাথে জুড়তে চাইলেন? এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুকাতের মধ্যে সেরা মানুষ, মানুষদের মধ্যে সেরা হইল মুসলমান, মুসলমান নবীদেরকে মান্যওয়ালা, নবীদেরকে মান্যওয়ালাদের মধ্যে সেরা হইল এই উম্মত, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। আমরা হইল সকল সেরাদের সেরা, সকল সেরাদের সেরা। আল্লাহ তাআলা, আল্লাহর নবী চাইলেন, আল্লাহ তাআলার মনসা হইল আমাদেরকে সেরা ঘরের সাথে জুড়ে দিয়ে যাবেন, আমাদেরকে স্বাধীনভাবে রেখে যাবেন না, যা খুশি তাই করার জন্য অনুমতি দিয়ে যাবেন না, আমাদেরকে সেরার চেয়ে সেরা ঘর যেটা সেই ঘরের সাথে আমাদেরকে জুড়ে দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ আবাদির এই ব্যবস্থাকে কায়েম করলেন। দুনিয়ার মধ্যে সেরা ঘর হইল মালিক, সেরা ঘর কোনটা ভাই? সেরা ঘর হইল মসজিদ। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ, আল্লাহ নবী বলছেন শ্রেষ্ঠ জায়গা মসজিদ। আর মসজিদটা কার ঘর ভাই? মসজিদে আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা হলো মালিকুল মুলক, সমস্ত বাদশাহের বাদশাহ। দুনিয়াতে যত বাদশাহ আছে, দুনিয়াতে যত প্রেসিডেন্ট আছে, দুনিয়াতে যত সরকার প্রধান আছে, দুনিয়াতে যত রাষ্ট্রপতি আছে, দুনিয়াতে যত মন্ত্রী আছে, দুনিয়াতে যত প্রতিমন্ত্রী আছে, যত উপমন্ত্রী আছে, যত সচিব আছে, বড় বড় সরকারি আমলা আছে, যেই আছে কেনা করো, সকলেই মহতাজ। সকলেই কি? একজন আরেকজনের মহতাজ। মহতাজের বাংলা হলে ভিক্ষুক, সকলেই ভিক্ষুক, সকলেই ভিক্ষুক। একমাত্র গণী হইলেন কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। ওই গণীর ঘর, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, এই মানব জাতি তোমরা হলে সকলেই ফকির, সকলেই ভিখারি। কে বলতেছেন? বানানেওয়ালা বলতেছেন। এর মধ্যে রাজা বাদশাহ উজির নাজির সকলকেই উল্লেখ করে, লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন তোমরা সকলেই ফকির। আল্লাহু হুয়াল গানি, আল্লাহ তাআলা হলো একমাত্র গানি, যিনি কারো মহতাজ না। মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। আল্লাহ নবীর একান্ত চেষ্টা হলো তার শ্রেষ্ঠ উম্মতকে শ্রেষ্ঠ মালিকের ঘরের সাথে জুড়ে দিয়ে যাবে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যার ঘরের সাথে যার সম্পর্ক থাকে তার জন্য তার প্রতি নজর আলাদাই থাকে, যাতে আল্লাহ তাআলার সাথে আমাদের বিশেষ সম্পর্ক হয়, এইটার জন্য হলো মসজিদ, মসজিদ আবাদির মেহনত। বলেন যে ভাই, সাহাবারা ওইখান থেকে তাকাজা আসলে তাকাজা পুরা করার জন্য তারা সফরে বের হয়ে যেতেন। আগে তো অনেক লম্বা সময়ের জন্য বের হইতেন, পরে সংখ্যাও বেড়ে গেল, আর বিভিন্ন কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন যে মুজাহিদ আল্লাহর রাস্তাতে যাবে, সেজন্য চার মাস পরে তার বাড়িতে একবার করে ফিরে আসে। তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জামানত থেকে চার মাস শুরু হয়ে গেল, মুজাহিদরা যাইতেন দিনের তাকাজা পুরা করার জন্য। বলে খালি আরেকজনের বানানো তাকাজা পুরা করতেন না, নিজেরা তাকাজা তৈরি করতেন, ওই তাকাজা পুরা করার জন্য নিজের জান মাল নিয়ে মদিনার বাইরে চলে যেতেন, মদিনার বাইরে দূর দূরান্ত যেয়ে মানুষদেরকে দাওয়াত দিতেন। যাদের ভাগ্য একেবারেই ভালো তারা তো দাওয়াত পাওয়া মাত্র ইসলামকে কবুল করে নিতেন, যাদের ভাগ্যে একটু বিলম্ব করে লেখা আছে তারা এই কথাটাকে একেবারে মানতে পারত না, কিন্তু লোকগুলাকে ভালো লাগতো। লোকগুলাকে কি লাগতো? মুসলমানদেরকে ভালো লাগতো। তো মুসলমানরা বুঝতে পারতেন, বুঝতে পারে বলতেন ঠিক আছে তাহলে থাকো, তোমরা আমাদেরকে ট্যাক্স দাও, তোমরা থাকো, ট্যাক্স তো হলো নামে মাত্র, এটা হলো যাওয়া আসার সুযোগটা যাতে বাকি থাকে, তাদেরকে গোলাম বান্দি বানাইয়া তাদেরকে কাম করানো তাদের মাকসাদ না, যাওয়া আসার সিলসিলা বাকি থাকে। হয়তো ওই রাজ্যটা আমার হইতে হবে, আমাদের তো রাজ্যটা আমার করদাতা রাজ্য হইতে হবে, যারা নাকি আমাকে কর দেয়, তাইলে তো যাওয়া আসা থাকবে। এই সুযোগটা সৃষ্টি করার পরে সাহাবারা মসজিদে নববীর ওই আমলকে নিয়ে ওই এলাকাতে চলে যেতে, দেখো যে ইসলামকে আমরা তোমার কাছে বলছি, তাদেরকে বলছিলাম মুখে, তোমরা তো শুনে এটাকে মানতে পারো নাই, বুঝতে পারো নাই, এখন আসো কার্যক্রমে দেখো, আমলান তোমরা দেখো, আমলান দেখো ইসলামের মধ্যে কি কি আছে, আমাদের ইবাদতকে দেখো, আমাদের মুআশারাতকে দেখো, পরস্পরে আমরা কিভাবে কিভাবে আমরা থাকি এটাকে দেখো, আমাদের ব্যবসা বাণিজ্যকে দেখো, কাছে থেকে দেখো, ওই আমল ইম্পোর্ট করে নিয়ে যে মসজিদের আমল ওইখান থেকে ইম্পোর্ট করে নিয়ে যেত ওই সমস্ত দেশে, নিয়ে ওইখানে আমল চালু করতেন। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, ওই আমল দেখে তারা ওই এলাকার অমুসলমানেরা মুসলমানদের ব্যক্তি জীবনকে দেখত, মুসলমানদের লেনদেনকে দেখত, মুসলমানদের কায়েব কারবারকে দেখত, মুসলমানদের পারিবারিক জীবনকে দেখত, রাত্রিবেলায় মুসলমানদের কান্নাকাটি দেখত, দেখতে দেখতে তারা অজান্তেই ইসলামের মধ্যে প্রবেশ করত। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এই যে মসজিদ আবাদীর মেহনত যেটা, এটা হতে হলো মানুষের অজান্তে তাকে তৈরি করে ফেলানোর জন্য, মানুষ অজান্তেই তৈরি হয়ে যায়, আজকেও হাজারো তৈরি হইতেছে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে এই জন্য চাইছিলেন যে আল্লাহ তাআলার ফরমানকে শুনবে, আল্লাহ তাআলার ফরমানকে মানবে, আল্লাহ তাআলার ফরমানকে নিয়ে সারা দুনিয়াতে চলবে, কোনো কিছুর পরোয়া করবে না, ভোগা পিপাসার কোনো পরোয়া করবে না, তারা মেহনত করে করে নিজেদের ইমানকে বানাইবে, আরো মানুষের ইমানকে বানানোর জন্য সাহায্য করবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ বলে যে এত কষ্ট মুশাক্কাতের কথা এত বলেন কেন, মুশাক্কাত মুশাক্কাত এত বলেন কেন, বলে যে ইমান আছে একটা কথা আছে যে ইমান স্বচ্ছ হয় তত বেশি স্বচ্ছ হয় যে ইমানদারের যত বেশি মুসিবত আর বালা আসে, বালা মুসিবত যার উপরে বেশি আসে তার ইমান তত বেশি স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, পাক হয়, পবিত্র হয়। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে ঘুরাইছেন, কষ্ট মজাহাদার উপর দিয়ে তাদেরকে ঘুরাইছেন। আমরা যখন এরকম কষ্ট মজাহাদা করব আর আমাদের প্রত্যেকের মসজিদের মধ্যে ইমানের হালকা লাগাবো, তালিমের হালকায় বসব আর মশওয়ারা করতে থাকবো আর জামাত বের করতে থাকবো, আসবে কাজ কারি করতে থাক শুনতে থাকবো, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে আবারও দেখাবেন। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সম্বন্ধে আর একটা কথা বলছিলেন, এত মর্যাদা সম্পন্ন সাহাবি যিনি বাজারে বাজারে গাছ করতে বের হয়েছেন, নবীজি বলছেন যে লাকানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতে, এত বড় মর্যাদা সম্পন্ন সাহাবি, ওই তালিম ইমানে হালকা বসানোর জন্য গাছ করাটা নিজের জন্য কোনো অপমানকারক অপমানকর মনে করেন নাই, বরং নিজের জিম্মাদারি মনে করছেন। আল্লাহ তাআলা মসজিদের সমস্ত আমলকে আমলকে করার জন্য আমার ভিতরকে আল্লাহ তাআলা তৈরি করে দেন, এবং এটি কি আমার কাম মনে করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। দোস্তর বুজুর্গ, ইমান বানানে কি জায়গা মসজিদে হ্যায়, ইমান বাজারোঁ মে নহীঁ বানা করতা, দোকানোঁ পর, খেত খলিয়ানোঁ মে, খাইবা খানোঁ মে, চায় কে হোটলোঁ পর, যহাঁ শিরক তো বনতা হ্যায়, ইমান বনতা হ্যায় মসজিদোঁ কে অন্দর, اخلاق بنتے ہیں مسجدوں کے اندر, جن لوگوں کی زندگی مسجدوں کے ماحول میں گزری ہے ان کی زندگی آج تک دنیا کے لیے نمونہ ہے, ایک بھی دنیا نے ایسا آدمی تیار نہیں کیا جو حضور صلی اللہ علیہ وسلم کے زمانے میں مسجدوں میں بنے تھے, تو مسجدیں جو ہیں وہ ایمان کے بننے کی جگہ ہیں, صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین صرف نماز کے لیے مسجدوں میں آنے والے نہیں تھے بلکہ اپنے ہر چھوٹی بڑی ضرورت کے لیے, بچہ بیمار ہو گیا تو وہ چلے جا رہے ہیں, کہاں جا رہے ہو بھائی, بچے کی طبیعت خراب ہو گئی, اللہ کے پاس جا رہا ہوں, بیماری آزاری بھی اللہ ہی کی طرف سے ہے, اگر اللہ کی مدد نصرت ساتھ کی ہو گئی تو ایک چٹکی مٹی کام کر جائے گی, کہاں جا رہے ہو, قرضہ ہو گیا ہے اس لیے مسجد جا رہے ہیں, ایک صحابی نے حضور صلی اللہ علیہ وسلم سے عرض کیا کہ بحرین جانا چاہتا ہوں کاروبار کے سلسلے میں, تو حضور صلی اللہ علیہ وسلم نے ان سے فرمایا کہ پہلے دو رکعت نماز پڑھو اس کے بعد جاؤ, تو پوری امت کو اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے اپنے ہر مسئلے میں مسجد سے جوڑا تھا, مسجد اللہ کا گھر ہے اور اللہ سے جڑنے کے بعد کوئی کسی کا محتاج نہیں رہا کرتا, اللہ سے جڑنے کے بعد جب تک یہ امت مسجد سے جڑی رہی, کائنات ساری کی ساری اس سے جڑی رہی, اور جب سے مسجد سے اس کا رابطہ کم ہو گیا اور ختم ہو گیا, آج قدم قدم کے اوپر رسوا اور دلیل ہے. تو اس لیے خود حضور صلی اللہ علیہ وسلم کا معمول تھا, بھوک لگی مسجد تشریف لے گئے, اگر ذرا سا اشارہ کر دیتے صحابہ کو تو کھانوں کے ڈھیر لگ جاتے. بار بار گئے آئے. حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ فرماتی ہیں, حضور صلی اللہ علیہ وسلم کی بھوک سے بےتابی کو دیکھ کر کے میری آنکھوں میں آنسو آ گئے, رونے بیٹھ گئی. آخر حضرت عثمان آئے, اور اس کے بعد حضور صلی اللہ علیہ وسلم جب تشریف لائے, عائشہ اللہ نے کچھ بھیجا, کہا اللہ کے رسول تشریف لائیے, اللہ نے کچا پکا بہت بھیج دیا ہے. حضرت عثمان آئے تھے, رو رہے تھے بیٹھے ہوئے, کیا ہمیں بھی غیر سمجھا گیا ہے, اشارہ کر دیا گیا ہوتا تو ہمارے نبی کو بھوک کی اذیت برداشت نہیں پڑتی. حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا, عائشہ اگر تمہیں نمک کے ڈیلے کی بھی ضرورت پڑے تو خبردار خبردار کبھی اللہ کے غیر کے سامنے ہاتھ نہ پھیلانا. اپنی امت کو غیور بنایا. حضور صلی اللہ علیہ وسلم غیور, آپ کی امت غیور, اور اللہ کا فرمان کہ میں اتنا غیرت مند ہوں کہ جو ہاتھ میرے سامنے اٹھنے کے عادی ہوتے ہیں میں ان ہاتھوں کو کسی دوسرے کے سامنے پھیلنے کا موقع نہیں دیا کرتا. اللہ کے گھر جو اپنی ضرورت کو لے کر کے آتا ہے تو وہ محروم نہیں جاتا. حاجات کے وقت میں اللہ کے گھر کی طرف آنا اللہ کی طرف آنا ہے, اور اللہ کی طرف آنا یہ ایمان کی علامت ہے. حاجات کے وقت میں اللہ کے غیب کی طرف جانا, وزیروں کی, منصبوں کی, مال والوں کی, سونے چاندی والوں کی, ان سب کی طرف جانا اللہ کے غیب کی طرف جانا ہے, اور یہ وہ عمل ہے کہ اس کے اندر شرک کی بو آتی ہے. اس لیے دوست اور بزرگوں, حضور صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو ہر مسئلے میں, کھانے میں, پینے میں, پیاس میں, اندھیرے میں, اجالے میں, اپنی ساری ضروریات کے اندر مسجد سے جوڑا تھا. مسجد صرف ڈھائی گھنٹے کی بات نہیں تھی, 24 گھنٹے امت مسجد سے جڑی ہوئی تھی, اس صورت سے جوڑا تھا, اور اپنے ہر مسئلے میں اللہ کے غیر کے سامنے ہاتھ پھیلانے کے بجائے اللہ کے سامنے ہاتھ پھیلانے والی تھی. کانو یستفیدون برکعتین من خزائنہ سبحانہ وتعالی, یہ وہ لوگ ہیں کہ دو دو رکعت نماز کے ذریعے سے اپنے ہر چھوٹے بڑے مسئلے کو اللہ کے خزانوں سے حل کرا لیتے ہیں. حضرموت میں پانی نہیں تھا, نماز پڑھی, تیمم کر کے ہاتھ پھیلائے, دعا مانگی, اللہم انا نستغفرک ونستسقیک, ہاتھ پھیلائے. صحابہ فرماتے ہیں کہ ہم نے اس وقت تک چہروں پر ہاتھ نہیں پھیرے جب تک کہ زمین پھٹ کر کے پانی کے بہنے کی آواز نہیں سن لیے. جب آواز سنی تو ہماری زبانوں پہ تھا آدھا ما وعدنا اللہ ورسولہ صلی اللہ علیہ وسلم. میرے محترم دوست اور بزرگو, حضور صلی اللہ علیہ وسلم اے امت کے مسجدের সাথে জুড়ছিলেন. ছোট বড় সমস্ত হাজত সমস্ত প্রয়োজনে তারা মসজিদে আসতেন. মসজিদে এসে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলতেন, খোদারা খোদা খোদা দেখা দিছে, খাবার নেই তো মসজিদে আসতেছেন, ছেলে মেয়ে অসুস্থ তো মসজিদে আসতেছেন, ছোট বড় সমস্ত হাজতের জন্য মসজিদে আসতেছেন. কাউকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে দেখলেন, বাজারের দিকে কেন যাইতেছো, একটু বাজারের দিকে যাইতেছি, পরিবারের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, যাও মসজিদে যাও, দুই রাকাত নামাজ পড়ো, তারপরে যাও. মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে মসজিদের সাথে জুড়ছিলেন. যতদিন পর্যন্ত মসজিদের সাথে জোড়া ছিল উম্মত, এতদিন পর্যন্ত সারা দুনিয়া মুসলিমই উম্মতের মুসলমানদের তাবে ছিল, মুসলমানদের অনুগত ছিল. যখন উম্মত মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন করে দিছে, যে সারা দুনিয়া মুসলমানদের উপর গালেব হয়ে গেছে, মুসলমান সারা দুনিয়ার মানুষের কাছে নিচে হয়ে গেছে, মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, মসজিদের সাথে এমন সম্পর্ক ছিল, মসজিদ হল আল্লাহ তাআলার ঘর, যে মসজিদের সাথে সম্পর্ক করলো সে কেমন যেন আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক হয়ে গেল, মসজিদের সাথে যে সম্পর্ক কায়েম করলো কেমন যেন আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক হয়ে গেল, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক হয়ে গেল. মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, সে কোনোদিনও দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাততে পারবে না, হাত পাতবে না, মানুষের কাছে কোনো আশা করবে না, চাই তার উপরে অভাব, চাই তার উপরে অভিযোগ, যত কিছুই আস না কেন, হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে না খাওয়া, কয়েকদিন পর্যন্ত না খাওয়া, বারে বারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসতেছিলেন কিন্তু ঘরে খাবার আছে বলে কোনো স্ত্রীদের মধ্যে আমাদের মায়েদের মধ্যে কেউ কথা বলতেছেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুধার অবস্থা দেখে পেরেশানি দেখে আমার দু চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একভাবে জানতে পারলেন, তাড়াতাড়ি কিছু খাবার পাঠিয়ে দিলেন আর নিজেও চলে আসলেন। এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, যখন কখনো যদি এরকম কোন সমস্যা হয় খালি একটু এশারা করে দিন। অথচ এইরকম খেদমতটা করার জন্য হযরত উসমান একা না, হাজারো সাহাবী ছিল যারা এরকম এশারা পাইলে খাবারের ঢের লাগাই দিত, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এটা করেন নাই। তো নবীজি আসলেন, নবীজিকে দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কাঁচা পাকা কিছু ব্যবস্থা করে দিছে, আল্লাহ তাআলা কাঁচা পাকা কিছু ব্যবস্থা করে দিছে, আল্লাহ তাআলা ইন্তজাম করছেন। আর এটাও শুনাইলেন যে উসমান বলে গেছে যদি কোনোদিন সমস্যা হয় এও সে উসমান এটাও আমার কাছে বলছে যদি কোনোদিন প্রয়োজন হয় মুখে বলার দরকার নাই, এশারা করলেই সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা আয়েশা দেখো, কোনো খাবার তো দূরের কথা, এক দানা লবণেরও যদি তোমার প্রয়োজন হয় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যেন না বলো না চাও, কেউ যেন না জানে আল্লাহ ছাড়া অন্য কেউ। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই উম্মতকে আত্মমর্যাদা সম্পূর্ণ তৈরি করছিলেন, তাদের জন্য আত্মমর্যাদা থাকে, যার তার সামনে যেন হাত না ফেলে, যদি ভাত পাতে তাহলে মালিকের সামনে যেন পাতে আর কারো সামনে না। আর সাহাবারা এই শিক্ষাই নিছিলেন, এই শিক্ষাই নিছিলেন, ও মসজিদের আমলের মধ্যে এইটাও ছিল যে কার কাছে চাইতে হবে, সাহাবারা আল্লাহ তাআলার কাছেই চাইতেন। মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, কখনই বলেন যে মানুষের প্রয়োজন আসবে এটা আল্লাহ তাআলাই তৈরি করবেন, যদি কখনো কারো প্রয়োজন হয় আর সে যদি মসজিদে চলে আসে, মসজিদে এসে দু রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যদি বলে, তো মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, এটা হলো ইমানের ইমানদারের আমল, এটা কার আমল হবে ভাই? ইমানদারের আমল পরিপূর্ণ ইমানের আলামত। আর কোন মানুষের যদি কোনো কিছু প্রয়োজন হয়, সে যদি কোনো প্রেসিডেন্টের কাছে যায়, কোনো মন্ত্রীর কাছে যায়, কোনো এমপির কাছে যায়, কোনো চেয়ারম্যানের কাছে যায়, তার কাছে তার জরুরতের হাজার টাকা বলে, মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, এইটা এমনই একটা কাম হইল যেই কামটা আল্লাহ তাআলা, যে মসজিদের দিকে গেল সে আল্লাহর দিকে গেল, যে আল্লাহর দিকে গেল আল্লাহর দিকে যাওয়াটাই হলো তার ইমানের আলামত হয়ে গেল যে পাক্কা ইমানদার। আর যে নাকি অন্যদিকে গেল, প্রেসিডেন্টের কাছে গেল, মন্ত্রীর কাছে গেল, চেয়ারম্যানের কাছে গেল, এমপির কাছে গেল, বলে যে সে আল্লাহ তাআলার গায়ের দিকে গেল, যে আল্লাহ তাআলার গায়ের দিকে গেল তার ওই কামটার মধ্যে শিরকের দুর্গন্ধ আছে, তার ওই হরকতটার মধ্যে শিরকের দুর্গন্ধ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানদারি নসিব করে, শিরকের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো উম্মতকে মসজিদওয়ালা বানায় গেছিলেন, মসজিদওয়ালা বানার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে জুড়ে গেছিলেন। যতদিন পর্যন্ত এই উম্মতের জোড় মসজিদের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে ছিল, দুনিয়ার সমস্ত সকল মুসলমানদের তাবে ছিল। যখন এই সম্পর্ক দুর্বল হয়ে গেছে, সবকিছু তাবে মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے اس بنیاد پر صحابہ کو اٹھایا تھا کہ مسجد کے اندر ایمان کے حلقوں میں اتنے مذاکرے اللہ کی بڑائی کے اور اس کی کبریائی کے، جس کو آج ہمارے بڑے چاہتے ہیں کہ مسجد کے اندر ایمان کا حلقہ قائم کیا جائے اور پھر مسجد کے باہر سے نقد اٹھا اٹھا کر کے ایمان والوں کو لایا جائے اور ایمان کے ان حلقوں میں جوڑا جائے، فضائل منتخب احادیث کے ذریعے سے فضائل کی تعلیم بھی ہو، منتخب احادیث پڑھ کر کے اس سے چھ صفات کے مذاکرے بھی ہوں، اسی کے ساتھ ساتھ ان مذاکروں کے اندر اتنا تسلسل ہو کہ مذاکرہ کرتے کرتے جیسے حضرت علی رضی اللہ تعالیٰ عنہ کا قول، اتنا سنا ہے ہم نے، اتنا سنا ہے کہ اب اگر جنت اور جہنم کو ہمارے سامنے لا کے رکھ دیا جائے تو اس میں ایمان کے اعتبار سے کوئی اضافہ نہیں ہوگا۔ تو حضور صلی اللہ علیہ وسلم نے پوری امت کو مسجدوں سے جوڑا تھا، یہ امت مسجد کے باہر سے کے ماحول سے جڑی ہوئی نہیں تھی، صرف نمازوں کے لیے مسجد میں آنے والی نہیں تھی، بلکہ یہ امت اپنے ہر مسئلے کو لے کر کے مسجد کی طرف دوڑنے والی تھی۔ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کے زمانے میں قحط پڑ گیا تھا، بہت سارا انتظام کیا انہوں نے، লেকিন কাহে দূর নেই হুয়া আমির মিশ্র কো খত লিখা কি হম মদিনে ওয়ালে কহর কে অন্দর মুবতলা হ্যাঁ তুম ওয়া আরাম সে বেঠে হো ইনহোনে জবাব মে ইতনা বড়া লশ্কর ভেজা গল্লে কা ওর সামান কা জিসকা পহলা হু মিশ্র মে ওর আখরি মদিনে মে থা ইতনা বড়া লশ্কর আয়া তকসিম কিয়া গিয়া লেকিন কহর খতম নেই হুয়া এক সাহাবী কে হিসসে মে বকরি আই উনহোনে জব উসকো যিবা কিয়া তো সিওয়ায়ে হড্ডি চামড়া খুন কে ওর কুছ ভি নেহি থা উসমে চিখ নিকল গই ওয়া মুহাম্মাদা হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ আমার উপর ইয়ে দিন আ গয়ে কি আমারা রিস্ক জানোরো সে উড়া দিয়া গয়া আগর আপ হোতে তো ইয়ে দিন হামে দেখনে না পড়তে রোতে রহে আঁখ লাগ গই খোয়াব মে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি জিয়ারত হুই ফরমায়া কি যাও উমর কে পাস যাও ওর কহো যাকর কি উমর হাম তুমে আকলমন্দ সমঝতে থে ক্যা হো গয়া ফোরন পৌঁছে হযরত উমর রাদি আল্লাহ তাআলা নে পুছা সাহাবা সে বতাও ও ক্যা কমি হামারে অন্দর বাতে হুই হ্যায় জিসকি তরফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে ইশারা ফরমায়া বতায়া কি হাম জানতে হ্যায় اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے امت کو مسجد سے جوڑا تھا اپنے ہر مسئلے میں چھوٹے اور بڑے مسئلے میں یہ امت یہود و نصارہ سے نہیں باہر کے لوگوں سے نہیں ہم جیسے انسانوں سے نہیں یہ امت اپنے ہر مسئلے میں صرف اور صرف اللہ سے جڑنے والی اور مسجد اللہ کا گھر ہے آج جب خود حضور صلی اللہ علیہ وسلم کا معمول بھوک لگی تو مسجد چلے گئے کوئی مسئلہ آپ اصل آیا مسجد کی تعلیم دی آج جب آپ کے اوپر ایک وقت پڑا ہے امیر المومنین آپ کی زندگی میں فرق یہ آیا ہے کہ آپ نے مسجد سے کی طرف جانے کے بجائے وہاں جا کر کے اللہ کے سامنے ہاتھ پھیلانے کے بجائے آپ نے مصر کے گورنر کے سامنے بھیک کے لیے ہاتھ پھیلائے ہیں یہ فرق آیا ہے آپ کی زندگی کے اندر فوراً احساس ہوا روئے بہت روئے حکم دیا چلو مدینے کے باہر سب کے سب مدینے کے باہر چلیں گے دوسرے دن ننگے پیر ننگے سر جانور بھی جا رہے ہیں بچے بھی جا رہے ہیں استسقاء پڑھی اور اس کے بعد خطبہ دینے کے بعد روئے ہیں بہت روئے اللہم انا نستغفرک و نستسقیک اے اللہ لغزش اور بھول یہ عمر سے ہوئی ہے اے خدا اس کی سزا سارے مدینے والوں کو نہ دے ہمیں معاف فرما دے یہ زمین پیاسی ہے اسے پانی دے دے کہ معصوم بچے پیاسے ہیں جانور پیاسے ہیں مائیں بہنیں سب پیاسی ہیں فقر و فاقہ ہے قید ہے اللہ اس کو ختم فرما دے ایسے درد کے ساتھ دعا مانگی کہ ان کی دعا مانگ رہے تھے آسمان کے اوپر ابر کے ٹکڑے نظر آئے اور ان ابر کے ٹکڑوں میں سے آواز آ رہی تھی اے عمر تم نے اللہ سے مدد مانگی اللہ نے تمہارے لیے مدد کی اور اس کے بعد اتنا پانی برتا ہے کہ سارا قحط وغیرہ جو کچھ بھی تھا وہ سارا پانی کے اندر گھل گیا میں یہ کر رہا تھا حضور صلی اللہ علیہ وسلم نے امت کو یہود و نصارہ کا محتاج نہیں بنایا ان ظالموں کا محتاج نہیں بنایا اللہ نے اپنی امت کو مسجد سے کے واسطے سے اللہ سے جوڑا تھا اور اللہ وہ اللہ ہے کہ جس کے ہاتھ میں تمام مخلوق کی تمام تر ضرورتیں اور حاجتیں اس کے قبضے قدرت میں ہیں وہ کسی کا محتاج نہیں تو یہ امت حضور صلی اللہ علیہ وسلم اس کو اللہ سے جوڑ کے گئے تھے جب تک یہ امت اللہ سے جڑی ہوئی تھی اس دنیا کے اندر سرسبز و شاداب تھی اور کامیاب و کامران تھی نحن قوم انزل اللہ بالاسلام حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کا قول کہ ہم وہ ہیں کہ جن کو اللہ نے اسلام کے ذریعے سے سربلندی عطا فرمائی ہے ہمیں ان یہود و نصارہ کے طریقوں کے اوپر ہماری سربلندی نہیں ہے یہ کیا جانے کامیابی اور عزت سربلندی کیا ہوتی ہے یہ تو اللہ نے اپنے حبیب جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے صدقے میں ایمان والوں کو عطا فرمائی ہے وانتم الاعلون ان کنتم مؤمنین تو میرے محترم دوست اور بزرگو হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে মসজিদের সাথে জুড়ে গেছিলেন যে মসজিদের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে জোড় থাকবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক পয়দা হবে যতদিন পর্যন্ত এই উম্মত মসজিদের সাথে জুড়ে ছিল এতদিন পর্যন্ত দুনিয়ার সবকিছুই মসজিদ উম্মতের এই তাবে ছিল আর যখন মসজিদের থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তো উম্মতের পরেশানি আমরা নিজেরাই দেখতে পাইতেছি এই দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা আবার ওই অবস্থাটাকে ফিরিয়ে আনার হলো চেষ্টা যে আমরা সকলেই আমাদের দিনের মসজিদকে এইভাবে আবাদ করব মসজিদের মধ্যে ইমানি হালকা বসাবো এবং গাছতে বের হয়ে যে আল্লাহ তাআলা বান্দা মোমেন বান্দাদেরকে এনে ওই মসজিদে ইমানি হালকার মধ্যে বসানোর জন্য চেষ্টা করব। বলেন যে এত পরিমাণে চেষ্টা করব, এত পরিমাণে ইমানি কথা, আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার কুদরতের কথা এত পরিমাণে আলোচনা হবে, সাথে সাথে ফজাইলে আমলের কিতাবের থেকে পড়া হবে, মুনতাকাবে হাদিসের থেকে পড়া হবে, পড়ে পড়ে কখনো কিতাবের মাধ্যমে, কখনো মুজাকার জবানি মুজাকারের মাধ্যমে এত বলতে হবে যে এত বলতে হবে যে আমাদের অবস্থাটা যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথার মতো হয়ে যায় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমরা জান্নাতের কথা, আমরা জাহান্নামের কথা এত পরিমাণে শুনছি, আর জান্নাত জাহান্নামের এমন ভাবে এত পরিমাণে এমন পরিমাণে ঈমান আমাদের পয়দা হয়েছে, এত বাড়ছে যে এখন যদি স্বচক্ষে জান্নাত জাহান্নামকে দেখি বা আমাদেরকে দেখানো হয় ওই জান্নাত জাহান্নামের প্রতি একটু মাত্র বিন্দু মাত্র বৃদ্ধি পাওয়ার আর কোন জায়গা আমাদের অন্তরের ভিতরে খালি নাই। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, ইমানি হালকার দ্বারা মাকসাদ হইল এটা যে ইমানটা আল্লাহ তাআলার জাতের উপরে, আল্লাহ তাআলার কুদরতের উপরে, আল্লাহ তাআলার সিফতের উপরে, আল্লাহ তাআলার ওয়াদার উপরে, আল্লাহ তাআলার ওহীদের উপরে, আখিরাতের সমস্ত খবরের উপরে, তকদিরের উপরে পরিপূর্ণ হয়ে যায়, কোনো জায়গা যেন খালি না থাকে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, যেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে মসজিদওয়ালা বানাইছিলেন, অনুরূপ ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে দোয়াওয়ালা বানাইছেন, মসজিদে এসে নামাজ পড়ে দোয়া করা শিখাইছেন, বাইরে যেয়ে তারা এই দোয়া দেখে কাম নিছেন। এক জামাত যাইতেছিল, তাদের পানির দরকার ছিল কিন্তু পানি নাই, সাহাবরা বলেন যে আমরা তৈমুম করে নামাজ পড়লাম, নামাজ পড়ে আমরা পড়তাম, পানির দরকার হইলে নামাজ পড়ে হাত ফেটেতাম, অত সময় পর্যন্ত হাত নামাইতাম না যত সম্ভব যত জমিন ফেটে পানি বের হওয়ার আওয়াজ নিজে কানে না শুনতাম, নিজে চোখে না দেখতাম, এতখানি একিন ছিল তাদের। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, বান্দা যখন মসজিদে ওলা হয় তখন বান্দা তো আল্লাহওয়ালাই হয়ে গেল, যে আল্লাহওয়ালা হয়ে গেল সে যেখান থেকে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাআলা তাকে ওইখানে সাহায্য করবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানা মদিনাতে অভাব দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ, সবকিছু জ্বলে পড়ে সার খাপ, মানুষ না খাওয়া পরেশান পিপাসিত, জীব জানোয়ার পরেশান, বাচ্চারা ঘরে ঘরে বাচ্চাদের কান্না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর যেটা এটা খুব ফসলাদি হওয়ার দেশ, মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে আমর ইবনে, হে আমর তুমি তো এখানে খুব আরামে আছো, মদিনার দুর্ভোগ্য তোমার কোনো খবর নাই। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অধীনের একজন গভর্নর ছিলেন, উনি বললেন যে আমিরুল মুমিনিন, আমি এত পরিমাণে খাদ্যশস্য মিশর থেকে মদিনাতে পাঠাবো যে প্রথম যে উটটা রওনা হবে এটা মদিনাতে থাকবে, আর শেষ উটটা মিশরেই থাকবে, মিশর থেকে মদিনা পর্যন্ত খালি খাদ্য বোঝাই উটের কাফেলা থাকবে। আশাও শুরু হয়ে গেল কিন্তু অবস্থার কোনো পরিবর্তন নাই, অবস্থার কি নাই, কোনো পরিবর্তন নাই। এক সাহাবি একদিন একটা বকরি জবা করলেন, জবা করার পরে যখন চামড়া ওঠানো হইল খোলা হইল তখন দেখা গেল যে হাড্ডি আর রক্ত ছাড়া ভিতরে কিছুই নাই। সাহাবি ভয় পেয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, জোরে চিৎকার দিলেন, ওয়া মুহাম্মাদা, যা আপনার অবর্তমানে আমাদের এতখানি অবনতি হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের জানোয়ার গোলামকেও গোশত জানোয়ার গুলোর থেকে গোশত আল্লাহ তাআলা শেষ করে দিচ্ছেন। আমাদের কি অন্যায় কি অপরাধ আমাদের হয়ে গেল। পরেশানিতে সাহাবি ওইভাবে বাকি দিন সারাদিন কাটল, রাত্রি যখন হয়ে আসলো ওই সাহাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন আর বললেন, স্বপ্নে দেখলেন নবীকে, নবী বলতেছেন যে ওমরের কি হয়ে গেল, আমি তো তাকে বুদ্ধিমান দেখে আসছিলাম। সাহাবিরা আরেকটা কথা বলতেন যে আমরা কোনো কিছুর প্রয়োজন হইলে দুই রাকাত পড়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য চাইতাম, সব সাহাবির অভ্যাস ছিল আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার খাজানার মধ্যে তাদের রেখে ছিল, আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে রেখে ছিল যে নামাজ পড়ে চাইলে দিবেন। তো ওই সাহাবি যখন এই স্বপ্নে দেখলেন যে হযরত উমরে ফারুক হযরত উমর সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওমরের কি হয়ে গেল, আমি তো ওমরকে বুদ্ধিমান দেখে আসছিলাম। ওই সাহাবি সকালবেলা এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। আশেপাশের সব সাহাবাদেরকে ডাকলেন মসজিদে মশওয়ারার জন্য, যে বলো ভাই তোমরা আমার কি অন্যায় হয়েছে, আমার মধ্যে কি পরিবর্তন আসছে, কি পরিবর্তন হয়ে গেল আমার মধ্যে, তোমরা আমাকে বলে দাও, আমাকে শোনা, আমাকে আমাকে বলো, আমি সতর্ক হই। অধিকাংশ মানুষই বলতে লাগলো যে না, আপনি তো যেরকম ছিলেন ওই রকমই আছেন, কোন পরিবর্তন তো আমরা বুঝতে পাইতেছি না। কিন্তু মশওয়ারার বরকত তো আছে। একজন সাহাবী বললেন যে হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনি একটা জিনিসকে ছেড়ে দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে একটা জিনিসকে আপনি ছেড়ে দিয়েছেন। বলে যে সেটা কি? বলে সেটা হলো, নবী তো আমাদেরকে শিখাই গেছিলেন বিপদ আপদ বালা মুসিবতের সময় আল্লাহ তাআলাকে বলতে, কিন্তু আপনি তো আল্লাহ তাআলাকে বলেন নাই, আপনি তো আমর ইবনুল আস মিশরের গভর্নরকে বলছেন, মিশরের গভর্নরকে বলছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুলটাকে বুঝতে পারলেন, বুঝতে পারে সাথে সাথে কান্না শুরু করে দিলেন, তওবা করলেন, মাফ চাইলেন আল্লাহ তাআলার কাছে, আর বললেন যে এটা তো আমার একা সমস্যা না, এই সমস্যা তো মদিনার সব মানুষেরই, সুতরাং বাইরে একটু চলো, তোমরা বাইরে একটা খোলা ময়দানে চলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সাহাবাদের মজমাকে নিয়ে বাইরে যেতে লাগলেন খোলা ময়দানের দিকে, সাথে সাথে ছোট ছোট বাচ্চারাও যাইতেছে, জীব জানোয়ার গুলা উট ঘোড়া পকড়ি তারাও যাইতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোরাকে স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলেন, যা আল্লাহ আমার গোনার থেকে তোমার কাছে আমরা মাফ চাই, আমি মাফ চাইতেছি, আমরা সকলেই যার যার গোনার থেকে মাফ চাইতেছি, আর তোমার কাছে বৃষ্টির পানি চাইতেছি। এই দোয়া করতে না করতেই তখনও হাত নামায় সারেন নাই, আসমানে ছোট্ট এক খণ্ড মেঘ ভেসে উঠল, ওই মেঘের থেকে আওয়াজ হইল যে ওমর তুমি আল্লাহর কাছে হাত উঠাইছো, ওমর তুমি আল্লাহ তাআলার কাছে চাইছো, আল্লাহ তাআলা তোমার চাওয়াটাকে কবুল করছেন, আল্লাহ তাআলা তোমার সাহায্যের জন্য ফয়সালা করে দিয়েছেন। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল, অজরে বৃষ্টি, বৃষ্টি হইতে হইতে এমন হয়ে গেল যে মদিনা একেবারে ঠান্ডা হয়ে গেল, কয়েকদিন যাইতে না যাইতে মদিনা সবুজ শ্যামলময় হয়ে গেল এবং মদিনার অভাব দুর্ভিক্ষ দূর হয়ে গেল। মেরে মহতরাম দস্তার বুজুর্গ, এই উম্মতকে হলো আল্লাহ তাআলা মসজিদওয়ালা বানাই, আল্লাহ নবী মসজিদওয়ালা বানাইছিলেন, মসজিদের মাধ্যমেই উম্মতটার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ আল্লাহর কাছ থেকে চাইবে, সমস্যা আল্লাহ তাআলার কাছে বলবে। কোন ইহুদি নাসারাত হাওয়ালা করে যান নাই, কোন বিধর্মীর হাওয়ালা আল্লাহ তাআলার নবী আমাদেরকে করেন নাই, আমাদেরকে আল্লাহ তাআলার নবী, আমাদের নবী মসজিদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে গেছেন, সুপর্দ করে গেছেন। এইটাই ছিল এই উম্মতের আসল দিক, এইটাই ছিল এই উম্মতের আসল অবস্থা। মেরে মহতরাম দস্তর বুজুর্গ, আজকে ওইটাই চাওয়া হইতেছে আমরা সকলেই এইভাবে আমলের দ্বারা, তালিমের দ্বারা, এলমি মজলিসের দ্বারা আমরা আমাদের সকলকে সকলের মসজিদকে আবাদ করবো। আবাদ করতে করতে আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে, আল্লাহ তাআলার কুদরতের উপরে, খাজানার উপরে, আল্লাহ তাআলার ওয়াদা ওয়াইদের উপরে আমাদের একদিন যেন এমন হয় যেমনি ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নাম সম্বন্ধে বলছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ওই আমল করার জন্য তৌফিক দিয়ে দেয় ভাই। اب تک ہم سے سوائے کوتاہیوں کے غلطیوں کے لغو شغفے اور کچھ نہیں ہوا ہے ہمیں ہمارے نبی صلی اللہ علیہ وسلم نے کہاں پر کھڑا کیا تھا جہاں ہم کسی کے محتاج نہیں تھے اس کائنات میں ہم صرف اپنے اللہ کے محتاج تھے ہمیں ہمارے نبی نے ان فقیروں اور محتاجوں کا غلام نہیں بنایا تھا ہمیں اپنے اللہ کا غلام بنایا تھا اور جب تک ہم اللہ کے غلام تھے یہ کائنات ہماری غلام تھی ہمیں کسی کے سامنے ہاتھ پھیلانے کی ضرورت نہ ہم تو وہاں تھے جہاں سے ہم خود ان کو تصدیق تقسیم کیا کرتے تھے اب تک جو کچھ ہوا اللہ سے اس کے بارے میں خوب استغفار خوب توبہ اور آئندہ کے لیے یہ طے کریں بیٹھا رہے مجمع سارا کے سارا اتنی بات سننے کے بعد تشکیل والے اپنی تشکیل کریں گے نام لکھائے لیکن اتنے بڑے مجمع میں یہ بات کو طے کرو آج یہ 100% مجمع اس بات کو طے کرے اب تک ہماری زندگی ہماری خواہشات پر تھی اور آج سے ہماری زندگی اللہ اور اس کے رسول صلی اللہ علیہ وسلم کے لیے, ہمارا جینا اللہ کے دین کے لیے اور ہمارا مرنا بھی اللہ کے دین کے لیے. اس کے لیے یہ مجمع کھڑا ہو کر کے سو فیصد بتائے کہ ہم سارے کے سارے اللہ کے دین کے لیے اپنا تن من دھن اور اپنی تمام تر استعداد صلاحیت سے قربان کرنے کے لیے تیار ہیں. چار چار مہینے اور پانچ پانچ مہینے کے لیے کھڑے ہو کر کے اپنے ناموں کا اظہار فرمائے. میرے محترم دوست اور بزرگ نے بولیں جی ہمارے اتیت یہ پرجنت بھول چھڑار کسی کرے نہیں, جا کرچی تا سب کچھ بھول کرچی, অথচ আমাদের নবী আমাদেরকে একটা ভুলের জগতে খাড়া করে যান নাই. আমাদের নবী তো আমাদেরকে সঠিক একটা জায়গার মধ্যে রেখে গেছিলেন, যে সঠিক জায়গায় থাকার কারণে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক ছিল, মসজিদের সাথে সম্পর্ক ছিল, যার কারণে সারা দুনিয়া আমাদের তাবে ছিল. কিন্তু যখনই আমরা এই মসজিদ থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করছি, আর মসজিদওয়ালা আল্লাহ তাআলা মসজিদের মালিক আল্লাহ তাআলা মসজিদ যার দর সে আল্লাহ তাআলার থেকে আমরা দূরে সরে গেছি, তো মেরে মহতরাম দস্তার বুজুর্গ এখন আমরা ওই সমস্ত ফকিরদের পিছনে পিছনে ফকিরদের কাছে ভিক্ষা করে বেড়াইতেছি. এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাই যে আল্লাহ আমার জীবনের অতীতের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও. আমি এতদিন পর্যন্ত আমার খাহেশাত অনুযায়ী চলছি, এই খাহেশাত চলার কারণে যে ভুল গুনাটা হয়েছে এই গুনাটাকে মাফ করে দাও. আমি নিয়ত করতেছি, আমি ওয়াদা করছি তোমার কাছে যে এখন থেকে বাকি জীবন যে কদিন বাকি আছে, যে কদিন আমি বেঁচে থাকব, তোমার ইচ্ছা তোমার হুকুম তোমার নবীর তরিকা অনুযায়ী আমি চলব, এই ওয়াদা তোমার কাছে আমি করতেছি. কি বলেন, করবো তো ইনশাআল্লাহ. আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, বাকি জিন্দেগি তোমার হুকুম মতো তোমার হাবিবের তরিকা অনুযায়ী আমাদেরকে চলার জন্য তৌফিক দিয়ে দাও. এই পরিবর্তনটার জন্য হিম্মত করার নগদ নগদ চার চার মাসের জন্য, আর যাদের আগে চার মাস হয়ে গেছে তারা বিদেশের জন্য নগদ হিম্মত করে দাঁড়ায় দাঁড়ায় নাম লেখাইতে থাকি, যাতে করে আমরা ওই মোড়টা আবার ঘুরে আসতে পারি. এক জায়গায় চলে গেছিলাম, আবার পিছনে ফিরে আসতে হবে. ঘুরে আসার জন্য চার চার মাসের জন্য আমরা হিম্মত করি মাসাল্লাহ.